আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম ওয়াল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়া আল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ ফাকরাবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনী করিম নাজিল করেছেন এবং তার প্রতি আমাদের ইমান নিয়ে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনী করিমের তাফসীর করার জন্য দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন। আজকে তাফসীর করব সূরায়ে মুহাম্মদ থেকে। আল্লাহ ফাকরাবুল আলমিন সূরায়ে মুহাম্মদে ইরশাদ করেছেন প্রথম আয়াতে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, কাফিরদের কথা উল্লেখ করে যে যারা অস্বীকারী, আল্লাযীনা কাফারু যারা অস্বীকারী, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ এবং আল্লাহ রাস্তায় বাধা দান করে থাকে, আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে থাকে, আদাল্লা আমালহুম আল্লাহ পাক তাদের কাজকর্মগুলিকে আমলগুলিকে ব্যর্থ করে দেন। এই সূরার প্রথম আয়াত হচ্ছে এই। এই সূরা হচ্ছে মাদানী সূরা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার প্রথম জীবনে নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয়েছে এবং প্রথম আয়াতের ভাব তাফসীর ইঙ্গিত করে যে এই সূরা মদিনার জীবনের প্রথম দিকে নাজিল হয়েছে, বদর ওহুদ যে সময়গুলিতে হচ্ছে, জিহাদের হুকুম হয়ে গেছে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের শত্রুদের বিরুদ্ধে, সেই সময়ের আলোচ্য বিষয় ঠিক ওই রকম, এজন্য ওই সময়গুলি দিকে ইঙ্গিত করা হয়েছে। তো আল্লাহ ফাকরাবুল আলমীর এরশাদ করেছেন যারা কুফরি করেছে এবং আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করেছে, আল্লাহ তাদের কাজকর্মগুলিকে আমাল আমলের জামা আমলগুলিকে বা কাজকর্মগুলিকে ব্যর্থ করে দেবেন। এই আমলগুলি কোন আমলগুলি, আর এই কাফেররা কোন কাফেররা, এ দুটি বিষয়। একদল বলছেন যে উদ্দেশ্য করা হয়েছে কোরাইশদেরকে, মক্কার কোরাইশ, বিশেষ করে নবী সাল্লামের প্রথম শত্রু, যারা বড় শত্রুতা করেছিল নবী সাল্লাম, তারা নিজের বংশধর, নবী সাল্লামের নিজের বংশধর মক্কাবাসী, তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে যে এরা কুফরিও করেছে আল্লাহর সাথে, আল্লাহ রাসুলের সাথে, কোরআনের সাথে, আর আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করেছে। বহু মানুষ যারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইছিল, রাসুলুল্লাহ সাল্লাম অনুসারী হতে চাইছিল, তাদেরকে শক্তভাবে বাধা দিয়েছে এবং বড়ই জুলম অত্যাচার করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার ১৩ বছরের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবায়ে কেরামদের উপর। তাহলে বিশেষ কাফেরদের সম্পর্কে, সেই যুগের কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন একটি তাফসীর। দ্বিতীয় মত হচ্ছে, আর সেটাই ঠিক, যে খাস করার কোন প্রয়োজন নেই, তারা প্রথম সারির কাফের যারা কুফরি করেছে এবং আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করেছে, আর কিয়ামত পর্যন্ত যত এই এরকমের চরিত্রের কাফেররা আসবে তাদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন। আদাল্লা আমালাহুম, এরও দুটি অর্থ নেওয়া যেতে পারে, তাদের কর্মগুলিকে আল্লাহ ব্যর্থ করে দেবেন, অর্থাৎ দুনিয়ার যে কাজকর্ম আছে তাতে আল্লাহ তাদেরকে সফল করবেন না। এই জন্য দেখা যাচ্ছে প্রথম সারির কাফের নবী সাল্লামের জামানার কোরাইশরা, তাদের কর্ম ব্যর্থ হয়েছে, তাদের যে প্ল্যানিং ছিল, তাদের যে ষড়যন্ত্র ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেব এবং ইসলামকে কখনো বাড়তে দেব না, আমাদেরই ক্ষমতা মক্কায় থাকবে এবং এই ৩৬০টি মূর্তির পূজা কাবার চারিদিকে হতে থাকবে, এতে তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়নি। তাহলে আল্লাহ পাক তাদের দুনিয়ার কর্মে তাদেরকে ব্যর্থ করেছেন, ধূলিসাৎ করে দিয়েছেন, তাদের নাম নেওয়ারও কোন লোক নেই, একজন কোন মানুষ নেই এই আরবে যারা আবু জাহাল আবু লাহাব উতবা সাহেবের নাম নেবে ভালো করে। আল্লাহ পাক তাদের কর্মকে ব্যর্থ করেছেন। আর আরেকটি অর্থ হইতে পারে যে তাদের কর্ম, অর্থাৎ নেক আমলগুলি, যে ভালো আমলগুলি তারা করেছে। আরব কাফেররা বেশ কিছু নেক আমল করত, তারা হজ করত, তারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখত, সিলাতুল আরহাম করত, তারা হাজিদের সেবা খেদমত করত, তারা কাবা ঘরের খেদমত করত, তারা তওয়াফ করত, তারা মেহমান নওয়াজিতে খুব প্রসিদ্ধ ছিল, তাদের খ্যাতি ছিল যে তারা মেহমান অতিথির, আমরা আমাদের সমাজে আমরা অতিথি কাকে মনে করি, যার সাথে রক্তের সম্পর্ক আছে অথবা বৈবাহিক সম্পর্ক আছে, হ্যাঁ শ্বশুরশালা ইত্যাদি, অথবা ভগ্নিপতির দল, বিবাহের সম্পর্ক আছে, অথবা দুনিয়ার খাতির আছে, পয়সার খাতির আছে, ব্যবসা বাণিজ্যের খাতির আছে, স্বার্থ দুনিয়ার জড়ানো আছে, তাদেরকে মেহমান মনে করে তাদেরকে খেতে দেবেন। কিন্তু এইসব স্বার্থ ছাড়া আমাদের দেশে মেহমানের ধারণা নেই না, যে যদি রক্তের সম্পর্ক নেই, বৈবাহিক সম্পর্ক নেই, আর দুনিয়ার পয়সারও সম্পর্ক নেই, গদিরও সম্পর্ক, নেতৃত্বের সম্পর্ক নেই, তাহলে এক দানা খাওয়াবেন আমাদের দেশের মানুষ খাওয়াবে, এক দানা খাওয়াবেন। কিন্তু আরবরা না, কোন অপরিচিত মানুষ এসছে কি কোনদিন তার সাথে কোন স্বার্থও নেই, কোন আত্মীয়তা নেই, চেনেও না মেহমান, গোটামোট জবাই করে ফেলেছে। আরবদের মধ্যে বেশ কিছু ভালো গুণ ছিল, কিন্তু সেই আমলগুলি কোন কাজে আসেনি। আল্লাহ বলছেন আদাল্লাহ আমালহম, তাদের কুফরির কারণে এবং আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করার কারণে আদাল্লাহ আমাল, তাদের আমলগুলি আল্লাহ নষ্ট করে দিয়েছেন। কারণ যে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি, তাই না? যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এবং আমলগুলির আল্লাহর কাছে ফল পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, আখেরাতে শান্তি পাওয়ার জন্য দুটি শর্ত, তা হচ্ছে প্রথম হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব, এক আল্লাহর জন্য করতে হবে। তারা দেব দেবীর জন্য করত, আল্লাহর জন্য শুধু করত না, মুশরিক ছিল তারা, কাফের ছিল। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। রাসূলুল্লাহ সাল্লামকে তারা অস্বীকার করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ কে অস্বীকার করেছিল, আর মুহাম্মদ রাসূলুল্লাহ কে অস্বীকার করেছিল। সেই জন্য তাদের আমলগুলিকে আল্লাহ পাক কি করে দিয়েছিলেন, নষ্ট করে দিয়েছেন, কোন কাজে আসেনি। আল্লাহ পাক বলছেন যারা কাফের তাদের আমলগুলি হচ্ছে কার মতো, মরিচিকার মতো। সূরা নূরে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কাফেররা কুফরের অবস্থায় যদি মারা যায়, শিরকের অবস্থায় কেউ যদি মারা যায়, কাফের মনে ভাববেন না যে যারা জন্মসূত্র শুধু কাফের, মুসলিম সমাজের যারা কুফরি শির করে, বড় কুফরি বা শির করে মারা যাচ্ছে, শির আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, কবর মাজারে সেজদা করে, কবর মাজারে সন্তান চেয়ে, রোগের আরোগ্য চেয়ে মারা গেল, এই অবস্থায় মারা, এই আকীদা নিয়ে মারা গেল, আমালহুম কাসাব, তাদের নামাজ রোজা হজ যাকাত এই আমলগুলি তাদের মরিচিকার মতো। নদীর তীরে পদ্মা দেখেছেন, বড় বড় নদী দেখেছেন, নদীর তীরে যে বালি আর বালি, সেগুলিকে দূর থেকে রোদ্রে কি মনে হয়, পানি মনে হয়। আর পিপাসিত ব্যক্তি মনে করে ওই দূরে যে পানি আছে আসল পানি, ও ওদিকে চিন্তা করে না, এই বালিগুলোকে পানি মনে করে, মানে এই কাছেই তো পানি আছে, কাছে পানি আছে, চলতে থাকে চলতে, মনে এই এক কিলোমিটার গেলেই, দশ মিনিট হাঁটলেই পানি পাবো, কিন্তু হাঁটতে হাঁটতে হাঁটতে ধ্বংস হয়ে যায়, কিন্তু পানি পাই না, মরিচিকাতে বালিতে চলতে থাকে, বালির চড়ে, তাই না? ওই রকমই কাফেরদের আমলগুলি কিয়ামতের দিন বড় আশা করবে যে দুনিয়ায় তো অনেক কাজ করেছিলাম, তওব করেছিলাম, হজ করেছিলাম, কাবার খেদমত করেছিলাম, মেহমানদের শ্রদ্ধা সম্মান করে তাদেরকে হইছিলাম, ভালো ভালো অনেক আমল করেছি, মাতা পিতার সেবা করেছিলাম, আমালহুম কাসারাব, কুফরি অবস্থায় মারা গেছে, তাদের আমলগুলি মরিচিকার মতো। আল্লাহ ফাকর রব্বুল আলামিন আরো একটি আয়াত ইরশাদ করেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলনাহা আমানসুরা, আমি তাদের আমলগুলিকে উদ্দেশ্য করব। ওয়াকাদিমনা ইলা মা আমালু মিন আমাল, কাফের মুশরিক যারা শির কুফুরি অবস্থায় মারা গেছে তাদের আমলকে উদ্দেশ্য করব, আর ফাজা আল্লাহাবা আম্মান সুর, আর সেগুলিকে ধুলি করার মতো বিক্ষিপ্ত করে উড়িয়ে দেব, ধ্বংস করে দেব, কোন কাজে আসবে না তাদের আমল। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন মুমিনদের কথা, আল্লাযীনা আমানু ওয়া আমানু বিমা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানুষ দুই ভাগে বিভক্ত, মুসলিম আর কাফের, বা মমিন আর কাফের, মমিন বিশ্বাসী অবিশ্বাসী, মুসলিম আত্মসমর্পণকারী আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে, আর যে আত্মসমর্পণকারী নয়, দুই ভাগে বিভক্ত। প্রথম আয়াতে আল্লাহ ফাক রব্বুল আলামিন যারা অস্বীকারী, আল্লাহ ফাকের বিধানকে অস্বীকার করেছে তাদের কথা উল্লেখ করলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ ফাক মমিনদের কথা, দ্বিতীয় প্রকারের মানুষের কথা আল্লাহ ফাক উল্লেখ করে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ইমান নিয়ে আসবে, বিশ্বাস করবে, ও আমেলুস সালিহাত, এবং নেক কাজগুলি, ভালো কাজগুলি করবে। মানে বোঝা গেল ভালো কাজ করার জন্য প্রথম শর্ত হচ্ছে যাগে ইমান নিয়ে আসতে হবে। ইমান যদি ঠিক না থাকে, ইমানের বিপরীত হচ্ছে কুফরি অস্বীকার করা, কোন একটি অস্বীকার করা, দুটি অস্বীকার করা, এমন না যে সবগুলি অস্বীকার করলেই শুধু কাফের হয়। ইসলামের স্পষ্ট বিষয়ের কোন একটি অস্বীকারী, ইমান নষ্ট করার জন্য শুধু অস্বীকার জরুরি নয়, বরং যদি কেউ অস্বীকার না করে, স্বীকার করলো কিন্তু তার সাথে শিরিক করলো, মুশরিক, আল্লাহর তৌহিদকে অস্বীকার করলো, সেও অস্বীকারী। কিন্তু সেই ব্যক্তি আমি তো আল্লাহকে মানছি, আল্লাহকে শুধু মানা যথেষ্ট নয়, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ আহাদ সুরায় ইখলাসও পড়লো কিন্তু আল্লাহ একও একক, সেটা হয়তো সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ একও একক, কিন্তু চাওয়ার ক্ষেত্রে সিজদার ক্ষেত্রে না আল্লাহ ছাড়া অন্য জন্য সিজদা চলে। রোগ ভালো করার ক্ষেত্রে আল্লাহ রোগ ভালো করে, ওলিয়া ওলিয়াও রোগ ভালো করে, সে মুশরিক, সে মুশরিক। তাহলে তার মধ্যে ইমান নেই, সে ইমানকে নষ্ট করলো। তাহলে ইমান মানে যেমন কুফরি মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে, তেমনি নিফাক কপটতা মুক্ত হইতে হবে, তাহলে হবে ইমান। ইমান ভঙ্গকারী যেসব বিষয় রয়েছে সেগুলি থেকে মুক্ত হইতে হবে। তারপরে ভালো কাজ করলে কাজে আসবে, আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত, তারপরে নেক আমলগুলি করল, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজেল হয়েছে বা নাজেল করা হয়েছে তার প্রতি ইমান নিয়ে আসলো। আল্লাহ পাক প্রথম আয়াতের অংশ বলেছেন যারা ইমান নিয়ে এসেছে, যারা ইমান নিয়ে এসেছে মানে শুধু আল্লাহর প্রতি, ইমানের যতগুলি খুঁটি রয়েছে সবগুলির প্রতি, আল্লাহর আল্লাহর প্রতি, হ্যাঁ, মালায়েকা ফেরেশতাগণের প্রতি, আল্লাহর কিতাবসমূহের প্রতি, রাসূলগণের প্রতি, পরকালের প্রতি, ভালোমন্দ তকদিরের প্রতি, তাহলে সবগুলি সামিল। তার মধ্যে ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল করা হয়েছে, কি নাজিল করা হয়েছে, কোরআনে করিম, সেটাও সামিল তার মধ্যে। কিন্তু বিশেষ করে ওয়াল্লাযিনা আমানুর মধ্যে সামিল থাকা সত্ত্বেও বিশেষ করে উল্লেখ করা হয়েছে, তার মানে কোন মানুষ কোরআনে করিমের বিস্তারিত বিধানের প্রতি ইমান ছাড়া মুক্তি পাবে না। কেউ যদি বলে আল্লাহর প্রতি তো আমি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তকদিরও বিশ্বাস করি, কিন্তু কোরআনে করিমের বিধান বিশ্বাস করি না, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, সেই ব্যক্তি মুমিন নয়, কাফের। এবং তারা ইমান নিয়ে আসলো ওই কিতাবের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কোরআনে করিমের প্রতি ইমান হবে বিস্তারিত ইমান, বিশ্বাসের ইমান, স্বীকারের ইমান, আমলের ইমান, এইভাবে ইমান হইতে হবে। এবং প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি আয়াতে, এক এক আয়াতে একাধিক বিধান রয়েছে, সমস্ত বিধানের প্রতি ইমান আসবে। এটা হচ্ছে কোরআনে করিমের প্রতি ইমান। পক্ষান্তরে আল্লাহ পাকের আগের কিতাবগুলির প্রতি ইমান, তাওরাতের প্রতি ইমান, ইনজিলের প্রতি ইমান, জবুরের প্রতি ইমান হচ্ছে সংক্ষিপ্ত ইমান, মুজমাল যেটাকে বলা হয়, সংক্ষিপ্ত ইমান। যথেষ্ট যে তাওরাত নামে একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর নাযিল করেছিলেন, যথেষ্ট। ইনজিল নামে এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছিলেন, জবুর নামে এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উপর নাযিল করেছিলেন, যথেষ্ট। তার বিধিবিধানের বাস্তবায়ন করা না, জায়েজ নয়, যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দেননি। তবে যেগুলির অনুমোদন কোরআনে কারিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, আর সেগুলি তাওরাত ইনজিলের বিধানে আছে, সেগুলি আমাদের দিন, সেগুলির বাস্তবায়ন করব। এইভাবে আপনার যে কিতাবের প্রতি ইমানের বিষয়টিকে বুঝতে হবে। অন্যান্য কিতাবগুলির প্রতি ইমান সংক্ষিপ্ত ইমান ফরজ, সেটাই যথেষ্ট আপনার জন্য। কিন্তু কোরআনে কারিমের প্রতি সংক্ষিপ্ত ইমান, যে কোরআন আল্লাহ প্রদত্ত কিতাব, যথেষ্ট নয়। কোরআন আল্লাহ পাকের ঐশী বাণী বিশ্বাস করলো কিন্তু কোরআনে কারিমের বাস্তবায়ন করলো না, কোরআনে কারিমের বিস্তারিত বিধান এক একটি বিধানের প্রতি বিশ্বাস করলো, তাহলে শুধু বিশ্বাস করে না, বাস্তবায়ন করলো না, আমল করলো না, স্বীকার করলো না, তাহলে মুসলিম হতে পারবে না। ওয়াহুয়াল হক মির রব্বিহিম, আর সেটাই হচ্ছে চির সত্য তাদের রবের পক্ষ থেকে। যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি নাজিল হয়েছে তাই হচ্ছে চির সত্য রবের পক্ষ থেকে। এ কথা যারা বিশ্বাস করল, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। কাফফারা ইউকাফফিরু মানে মোচন করে দেওয়া, দূর করে দেওয়া। ওয়া আসলাহা মালাহুম, এবং তাদের অবস্থার উন্নতি ঘটাবেন, তাদের অবস্থার উন্নতি ঘটাবেন। অবস্থার উন্নতি ঘটানো এ সম্পর্কেও ভালো করে চিন্তা করলে, মানুষের অবস্থা মানে শুধু একটি অবস্থা নয়, দুনিয়ার অবস্থা, আর দুনিয়া তো কিছুদিনের অবস্থার কথা, আখেরাতের অবস্থা, ধর্মীয় অবস্থা, আপনার দিনের অবস্থা, আপনার আমলের অবস্থা, আপনার আকীদা, আপনার ইবাদত, আপনার আখলাকের অবস্থা যদি উন্নতি না হয় তাহলে আপনি তো আখেরাতে সর্বহারা, অসহায়। সেই জন্য অবস্থার উন্নতি ঘটাবেন মানে এই নয় যে তাকে ধন দৌলত দিয়ে ধনী আল্লাহ করে দিবেন, এটা অর্থ নাই। কারণ অনেক ধনী আছে, অনেক সচ্ছল আছে, যেই ব্যক্তি মানসিক পরিশানিতে আছে, ধন দিয়ে শান্তি হয় না, বরং অধিকাংশই পয়সাওয়ালা, অধিকাংশ পয়সাওয়ালা বেশি টেনশনে আছে গরিবের চাইতে। এটা একটি কথা দুনিয়ার দিক থেকে বললাম। আর দিনের দিক থেকে আরেকটি কথা বলা যেতে পারে, অধিকাংশ পয়সাওয়ালা বিভ্রান্ত, পয়সা না থাকলে দিনের উপর থাকতো ভালো, তাতেই ভালো ছিল, অল্প পয়সাতে, বেশি পয়সা হয়ে বেশি বিভ্রান্ত হয়েছে, এদের সংখ্যা বেশি, এদের সংখ্যা বেশি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারী হাদিস রয়েছে, লাস্তু আখশা আলাইকুমুল ফাকরা, হে উম্মত তোমরা অভাবে মরে যাবে, না খেয়ে মরে যাবে এ কথা আমি ভয় করি না। লাস্তু আখশা আলাইকুম ফাকরা, তোমরা অভাবী হয়ে যাবে, ফকির হয়ে যাবে, খেতে পাবে না, এই ভয় আমি করি না, দারিদ্রের ভয় করি না। ওয়ালাকিন আখশা আন তুসাতা আলাইকুমুদ দুনিয়া, তবে আমি আশঙ্কা করছি, ভয় করছি যে তোমাদের সামনে পৃথিবীকে একবার প্রশস্ত করে দেওয়া হবে, পৃথিবীর ধন দৌলত নেতৃত্ব সবকিছু তোমাদের পায়ে লুটিয়ে দেওয়া হবে, বড়ই পয়সাওয়ালা হবে, বড়ই নেতৃত্বের মালিক হবে, বড়ই সুখ স্বাচ্ছন্দ্য পাবে, এসব হাসিল করবে, তাতে কি হবে, লাভ হবে না, বড়ই ক্ষতি হবে তোমাদের ইমানের অধিকাংশ লোকের। ফা তানাফাসু ফিহা কামা তানাফাসু ফিহা, তারপরে তোমরা তাতে ঝাঁপিয়ে পড়বে, দুনিয়া যখন তোমাদের সামনে সম্প্রসারিত করে দেওয়া হবে তখন তোমরা তাতে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়বে, লুটপাট শুরু করে দেবে, কে কত পারে, হালাল হোক আর হারাম হোক, সুদ হোক আর বেইমানি হোক আর আত্মসাৎ হোক, আর খুন করে হোক আর যেভাবে হোক না কেন। ফাতানাফাসু কামা তানাফাস, যেমন আগের লোকেরা তাতে ঝাঁপিয়ে পড়েছিল, ফাতুহলিকুকুম কামা আহলাকাতুম, তোমাদেরকে এই দুনিয়া ধ্বংস করবে, ধন সম্পদ ধ্বংস করবে, যেমন করে আগের জাতিকে ধ্বংস করেছে, কারণকে ধ্বংস করেছে, ফেরাউনকে ধ্বংস করেছে, নমরুদকে ধ্বংস করেছে, বড় বড় কাফের বহু বহু জাতিকে ধন সম্পদের কারণে, সুখের কারণে তারা ধ্বংস হয়েছে, ওইভাবে তোমরা ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আসলাহ বা আলাম, তোমাদের অবস্থার উন্নতি ঘটাবেন মানে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমাদের দিনী অবস্থা সুন্দর রাখবেন, যাতে তোমরা দুনিয়াতেও মানসিক অশান্তি পাবে না, অল্পতে সন্তুষ্ট থাকবে, যেটাকে মনের পরিতৃপ্তি বলা হয়, তারা আত আরবিতে বলে মনের পরিতৃপ্তি, অল্পতেই খুব শান্তি, চেহারা কত সুন্দর হয়ে আছে অথচ অল্প পয়সার মালিক, আর বহু পয়সার মালিক চেহারা সবসময় কালো, চিন্তায় বসে থাকে, কোথায় যে তার মন মেজাজ থাকে, চিন্তা থাকে, দেখলে বোঝা যায় কি অবস্থায় আছে, অবস্থার তার উন্নতি ঘটানো হয়নি, কারণ দুনিয়ার পিছনে ছুটেছে। তো যারা দিনের প্রতি ঈমান নিয়ে আসবে, কোরআনি কারিমের প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহ তাদের গুনাহগুলিকে দূর করে দেবেন, আর তাদের অবস্থার উন্নতি ঘটাবেন মানে তাদের দিনই অবস্থার উন্নতি ঘটাবেন, যাতে মানসিক শান্তি হবে অল্পতেই, আর আখিরাত সুন্দর হবে, মরলে তাদের কোনো চিন্তা নেই, আল্লাহ দুনিয়াও সুন্দর করবেন এর মাধ্যমে, আর দিনও সুন্দর হবে, যে আল্লাহ দিন দুনিয়া দুটোই চাইতে বলেছেন, তবে দিনকে ঠিক রেখে দুনিয়া চাইতে হবে আল্লাহ পাকের কাছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যালিকা বিআন্না আল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, আল্লাহ পাক বলছেন যে এটা এই জন্যই যে মানুষ দুই ভাগে ভাগ হয়েছে, কাফেরদের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন, তারপরে যারা মুমিন বিশ্বাসী তাদের কথা উল্লেখ করলেন। যালিকা, এটা এই জন্যই, বিআন্না আল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, যে কাফেররা বাতিলের অনুসরণ করেছে, কাফির যারা অস্বীকারী তার মিথ্যার অনুসরণ করে, তারা আল্লাহ প্রদত্ত বিধান মানতে চায় না, মিথ্যার অনুসরণ করে। আর যারা মুমিন বিশ্বাসী তারা তাদের রবের পক্ষ থেকে যে চিরসত্য আগত হয়েছে তার অনুসরণ করে। তাহলে অনুসরণ সবাই করে, অনুসরণ করা মানে মানা, পিছনে পিছনে চলা, সবাই দেখা দেখি চলে, তাই না, ইত্তিবা যেটা বলা হচ্ছে। কিন্তু কাফের যারা তারা বাতিলের অনুসরণ করে, মিথ্যার অনুসরণ করে, মানবরচিত বিধান অনুসরণ করে, তারাও দেশ পরিচালিত করার জন্য, পরিবারকে সুষ্ঠুভাবে চালানোর জন্য, সমাজকে সুষ্ঠুভাবে চালানোর জন্য, হ্যাঁ এভাবে নিজের জীবনটাকে গড়ার জন্য, ব্যক্তি জীবন থেকে শুরু করে উপর পর্যায় পর্যন্ত চিন্তা করেন, একজন কাফেরের জীবন, একজন মুসলিমের জীবন, একজন কাফেরও তার ব্যক্তি জীবনকে গড়ে সুন্দর করার জন্য সে চলে, কিন্তু ইত্তাবাউল বাতিল, বাতিলের অনুসরণ করে, মিথ্যার অনুসরণ করে। তার পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য, তার সমাজকে পরিচালিত করার জন্য, দেশকে পরিচালিত করার জন্য মানব রচিত বিধান, যা খেয়াল খুশি যা হয় তাই দিয়ে চলে। তাদের কাছে মানুষ যা তৈরি করে দিয়েছে তা দিয়ে চলে, মানুষকে দেখে এরা এইভাবে চলে আমরা এইভাবে চলব, এরা উন্নত আজকাল পৃথিবীতে এরা এইভাবে চলে মনে করে যে এরা এইভাবে মনে হয় উন্নত হয়েছে হয়ে চলার কারণে। পশ্চিমারা উল্লঙ্গ হওয়ার জন্য, অবাধ মেলামেশার জন্য, সহশিক্ষার জন্য, নারী পুরুষকে সমান করে দেওয়ার জন্য উন্নতি করেছে, না আমরাও তাই হব। এই বাতিলের অনুসরণ করে তারা পারিবারিক ক্ষেত্রেও, তাদের বাড়িতে সুতরাং পর্দা নেই, পুরুষ নারীর জন্য আলাদা রুমের প্রয়োজন করে না। তো বহু জাতি আছে আর সেই সব জাতির অনুসরণ এক শ্রেণীর পাপিষ্ট মুসলিমরা করে, তাদের কাছে নারী পুরুষের কোনো পার্থক্য নেই, একই সাথে খাওয়া দাওয়া, একই সাথে বসা, একই রুমে শোয়া, একই সাথে মিটিং করা, নারী পুরুষের কোনো পার্থক্য নেই তাদের কাছে। বাতিলের অনুসারীরা পারিবারিক কাঠামোর ক্ষেত্রেও, সামাজিক ক্ষেত্রেও, আর রাষ্ট্রনীতির ক্ষেত্রেও। আর যারা মমিন তারা রবের পক্ষ থেকে যে সত্য নাজল হয়েছে কোরআনী করিম, এই কোরআনি বিধানের বাস্তবায়ন করে, তারা তার প্রতি বিশ্বাস করে এবং তার বাস্তবায়ন করে। তাতে যেইভাবে ব্যক্তি জীবন গড়তে বলা সেভাবে ব্যক্তি জীবন গড়ে, যেইভাবে পারিবারিক কাঠামো তৈরি করতে বলে সেভাবে পারিবারিক কাঠামো তৈরি করে, যেইভাবে সমাজ নীতি অবলম্বন করতে বলে সেইভাবে সমাজ নীতি অবলম্বন করে, যেইভাবে রাষ্ট্রনীতি অবলম্বন করতে বলা হয় সেইভাবে করে তারা। তাদের কাজ হচ্ছে শুধু বাস্তবায়ন করা, আল্লাহ পাক বিধান দিয়ে দিয়েছেন, তাদের কাজ হচ্ছে বিধানের বাস্তবায়ন করা। পক্ষান্তরে কাফেরদের কাজ হচ্ছে যারা বাতিলের অনুসারী, তাদের বিধান রচনা করা, কোন মুসলিমের বিধান রচনা করার কোন অধিকার নেই। আল্লাহ পাক এই বিধান নাজিল করে দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত থাকবে, আল কোরআন। আল্লাহাক বলছেন কাজালিকাহম, এইভাবেই আল্লাহাক রব্বুল আলমিন মানব জাতির জন্য তাদের দৃষ্টান্ত, তাদের উপমা পেশ করে থাকেন, যে কাফেরদের চরিত্র এইরকম, তাদের জীবনযাপন এইরকম, আর যারা মমিন মুসলিম তাদের জীবনযাপনের তরিকা এইরকম। যখন মানব জাতি দুই ভাগে বিভক্ত হইল তাহলে দুই জাতির মধ্যে সংঘর্ষ থাকবেই, হক বাতিল যখন হইল তখন হক বাতিলের লড়াই থাকবে। এই ক্ষেত্রে কি করবে তোমরা? আল্লাহ বলছেন ফাইজা লাকীতুমুল্লাযীনা কাফারু, সুতরাং তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবে রণক্ষেত্রে, যুদ্ধের সম্মুখীন হবে, এখন যুদ্ধ ছাড়া কোন উপায় নেই। নবী সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পরের জীবন চিন্তা করেন, হিজরত করে চলে আসলেন নবী সাল্লাম, দিনের দাওয়াতে ব্যস্ত হয়ে গেলেন মদিনায়, তারপরেও মক্কার কাফেররা পাছা ছাড়ল না, পিছনে লেগে গেল, যেন মদিনায় গিয়ে তাদেরকে মারতে হবে, তাই না? মদিনায় গিয়ে তাদেরকে ধরতে হবে, মদিনায় ঘেরাও করতে হবে। বদর হইল, ওহুদ হইল, খন্দক হইল, যখন এই রকমের অবস্থা তৈরি হয়ে, ফাইদা লাকীতুমুল্লাযীনা কাফারু, যখন কাফেরদের সাথে যুদ্ধে মুখোমুখি হয়ে যাবে, যুদ্ধের সম্মুখীন, এখন আর যুদ্ধ ছাড়া কোন উপায় নেই। আল্লাহ বলছেন ফাদারবার রেকাব, তখন পিছপা হইব না, কাফের তাড়া করে এসছে আর পিঠ দেখাবে আর পালাবে কাপুরুষের মতো, এটা মুসলিমের কাজ নয়। ফাদারবার রেকাবে, তখন ঘাড়ে, রেকাব মানে হচ্ছে রাকাবাতুন জমা, ঘাড়ে আঘাত কর। আল্লাহ পাক বললেন যে ফাকতুলু, হত্যা করো, হত্যা করা আর তাদের ঘাড়ের উপর মারো, এতে বেশি মানে তাদের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন, ভাষার দিক থেকে, ভাষার অলঙ্কারের দিক থেকে, কারণ ঘাড়ে ফেরে মারার মাধ্যমে তাদের চূর্ণ বিচূর্ণ করো। ফাদারবার রিকাবে, তাদের ঘাড়ের উপর মার দাও, দাঁড়াবা মানে মার দেওয়া। হাত্তা ইজা আসখান্তুম, এক দুটোকে মেরে ছেড়ে দিও না, না হলে তারা মরিয়া হয়ে ছুটি আসবে, ওই এক দুটোর জন্য মরিয়া হয়ে ছুটি আসবে, আর এখনো তাদের শক্তি বহাল আছে না। হাত্তা ইজা আসখান্তুমুহুম, এমনকি যখন তাদেরকে পুরোপুরিভাবে পরাস্ত করে ফেলেছ, এমন মার দাও যে হ্যাঁ এখন পরাস্ত হয়ে গেছে, এখন পিঠ দেখে পালাতে শুরু করেছে। আসখান ইসখান, ইসখান মানে ভালোভাবে রক্ত প্রবাহিত করা, যাতে করে আর সাহস করে সামনে দাঁড়াতে না আসে। যখন এটা হয়ে গেছে এখন পিঠ দেখে পালাচ্ছে, ফাসুদ্দুল ওয়াসাকা, তখন ধরো, সাদ্দা শুদ্ধ মানে মজবুত করা, আর ওয়াসাক মানে বাঁধন, তখন তাদের বাঁধনগুলিকে ধরে তাদের বাঁধনগুলিকে মজবুত করো, ধরো আর বাঁধো, বন্দি করো। তাহলে আল্লাহ পাকের হুকুম হচ্ছে যে কিছু লোককে মার দিতে হবে ভালো করে, যাতে করে তাদের হুশ না থাকে আর রণক্ষেত্রে দাঁড়িয়ে থাকা। পালাতে শুরু করে, যখন পালাতে শুরু করেছে হ্যাঁ এখন আর মারার প্রয়োজন করেন না, এখন ধরো আর বাঁধো। আল্লাহ বলছেন ফাসুদ্দুল ওয়াসাকা, ফাইম ধরার পরে কি করবে? আল্লাহ বলছেন ফাইম্মা মান্নান বাদু ওয়াইম্মা ফিদাআন, তারপরে হয়তো তাদের ওপর অনুগ্রহ করো, মান্নান মানে এহসান করা, অনুগ্রহ করা, তারপরে তাদের ওপর অনুগ্রহ করো আর অনুগ্রহ করে বিনা পয়সায় ছেড়ে দাও। যদি দেখো এতেই রহস্য রয়েছে, এইভাবে এহসান করলে এই লোকগুলি, এই লোকের আত্মীয় স্বজন, শুধু এই লোকগুলি না, যেই লোকগুলি দশ জনকে ছাড়লাম, এ দশ জন ছাড়া ফেলে এক পয়সাও নিলাম না, এদেরকে যদি ছেড়ে দিই এরাও ফিরে আসবে ইসলামের দিকে। যারে আমাদেরকে তো ইচ্ছা করলে এরা মেরে জবাই করে দিতে পারত, আচ্ছা মারলো না মারলো না, আমাদের কাছে তো ইচ্ছা করলে দশ লাখ টাকা করে নিতে পারত, তাও নিল না, এমনিতেই ছেড়ে দিল, বিনা পয়সায় ছেড়ে দিল। তাহলে নিশ্চয়ই এদের কাছে সত্য রয়েছে, হক রয়েছে, আমরাই বাতিল পথে আছি। হ্যাঁ, এখান থেকে ইউটার্ন হইতে পারে, এরা তো মুসলিম হবে, এদের আত্মীয় স্বজন মা চিন্তা করবে আমার ছেলে তাদের কাছ থেকে ফিরে আসতে পেরেছে, আর নিশ্চয়ই তারা বড় অনুগ্রহ করেছে আমার উপর, আমার ছেলের উপর। বাবাও সেই কথা চিন্তা করবে, ভাইয়েরা চিন্তা করবে, স্ত্রী চিন্তা করবে, আমি তো বিধবা হয়ে যেতাম, আমার স্বামীকে ছেড়ে দিয়েছে, ছেলেরা ভাববে যে আমার বাবা চলে গেলে আজকে আমরা এতিম হয়ে যেতাম, ছেড়ে দিয়েছে। সকলে ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, যদি এই রহস্য দেখা যায় দলে দলে ইসলামে গ্রহণ করবে তাদেরকে, এমনিতেই ছেড়ে দিলে তার এমনিতে ছেড়ে দাও, ফাইম্মা মান্নান বাদু, তারপরে হয় অনুগ্রহ করে তাদেরকে ছেড়ে দাও। ওয়াইম্মা ফিদাআন, আর যদি দেখা যায় যে না এমনিতে ছেড়ে দিলে আবার দুর্বলতা প্রকাশ পাবে, ভাববে না দুর্বল এই জন্য ছেড়ে দিয়েছে, উল্টো গিয়ে বলবে যে আরে পারেনি, ভয়ে ছেড়েছে তারা, এমনিতে ছেড়েছে, ভয়ে ছেড়েছে, তাহলে তাদের কাছ থেকে কিছু পণ নিয়ে না, মুক্তিপণ যেটা, ফেদা মানে ফিদিয়া হচ্ছে কাউকে মুক্ত করার জন্য কিছু বিনিময় নেওয়া, কিছু পয়সার বিনিময়ে ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে যে অপরাধীরা গ্রেফতার হয়ে এসেছিল তাদের সংখ্যা কত ছিল? সত্তর জন, সত্তর জন নিহত হয়েছিল আর সত্তর জনকে ধরে নিয়ে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ, তারপর তাদের কাছ থেকে মুক্তিপণ নেওয়া হয়েছিল, ফিদিয়া নেওয়া হয়েছিল। যদি আল্লাহ পাক রব্বেন সেটা চাননি, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শের ভিত্তিতে তারও সিদ্ধান্ত সেটাই হল, যার আত্মীয় স্বজন আছে এদেরকে পয়সা নিয়ে ছেড়ে দিয়ে, আমাদের আর্থিক অভাবও আছে। আল্লাহ পরে আয়াত নাজিল করে একটি আয়াত রয়েছে যে আয়াতে আল্লাহ পাক হুকুম করলেন যে তুমি ছাড়লে কেন এদেরকে, ওদিকে ছাড়তে হইত না, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল যে নবী সাল্লাম ছাড়তে চাই, কিন্তু তারপরেও আল্লাহ পাক বলছেন না না ছেড়ে এদেরকে ভালো করে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল। যাই হোক, ফিদিয়া অর্থাৎ মুক্তিপণ নিয়ে ছাড়া শরীয়তের বিধানে রয়েছে, সুতরাং এই বিধানগুলি কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। যে কোনো ক্ষেত্রে এইরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে যদি মনে করে ইমামুল মুসলিমিন দেশের শাসক যদি মনে করে মুসলিম হাকিম যে এদেরকে এমনিতেই ছেড়ে দেব, তাতে ইসলামের বৃহৎ স্বার্থ রয়েছে, ছেড়ে দেবে এমনিতে, আর যদি মনে করে যে তাদের কাছ থেকে কিছু মুক্তিপণ নিয়ে নেব তাও সেটা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন কতক্ষণ পর্যন্ত বা কতদিন পর্যন্ত তোমরা এই যুদ্ধ চালিয়ে যাবে, হাত্তা তাদাল হারবু আওজারাহা, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ নিজ অস্ত্র সমর্পণ না করে দে। যুদ্ধ কি আর অস্ত্র সমর্পণ করে? এটা হচ্ছে ভাষার অলঙ্কার, এটা হচ্ছে ভাষার অলঙ্কার। যুদ্ধ যেমন আজকাল লোকেরা আমাদের ভাষায় বলে থাকে, আজকাল যুগ জামানা ভালো না, যুগ জামানা কি করে, যুগ জামানা লোক ভালো না, যুগ জামানা আবার কি করে, যুগ জামানা ভালো না, যদি এ কথা বলা ঠিক না এটা, কারণ জামানাকে গালি দিতে গালমন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, হাদিসে কুদসি এই ক্ষেত্রে রয়েছে। তো যুদ্ধ আওজার মানে হচ্ছে অস্ত্র, যুদ্ধ যতক্ষণ পর্যন্ত অস্ত্র সমর্পণ না করে দেবে, রেখে দেবে, অদায় অদা মানে রেখে দেওয়া। তো যুদ্ধ অস্ত্র রাখা মানে যারা ইসলামের বিরুদ্ধে মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে তারা যতক্ষণ পর্যন্ত অস্ত্র সমর্পণ না করে দেবে, রণক্ষেত্রে যারা শত্রুরা এসেছে। এটা প্রত্যেকটি যুদ্ধের ক্ষেত্রে বলা যেতে পারে যখন যুদ্ধ শেষ, এখন অস্ত্র সমর্পণ করে ফেলেছে আর এরা অস্ত্র নিয়ে মাথা চাড়া দেবে না, মাথা উঠাবে না, তাহলে ঠিক আছে যুদ্ধ বন্ধ করে দাও। আর ব্যাপকভাবে বলা যেতে পারে কিয়ামত পর্যন্ত শেষ জিহাদ ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে আসবেন তারপরে হবে, সহিহ বুখারী হাদিস রয়েছে, সহিহ বহু হাদিস রয়েছে এই মর্মে। তাহলে ঈসা আলাইহিস সালামের নেমে আসা পর্যন্ত, এই জন্য কোন কোন তাফসিরে লেখা আছে হাত্তা তাদাল হারব আউজারা, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ নিজ অস্ত্র সমর্পণ না করে দেবে, মানে ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত এই জিহাদ যুদ্ধ। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন যালিকা, এই যে আদেশ করলাম, ওয়ালাউ ইয়াশা আল্লাহু লাম তাসারা মিনহুম, তবে যদি আল্লাহ চাইতেন তো তাদের কাছ থেকে স্বয়ং নিজেই প্রতিশোধ নিয়ে নিতেন, তোমাদেরকে যুদ্ধের মাঠে যেতেও বলতেন না, বদর ওহদ খন্দক করতেও হইত না, মক্কা বিজয়ের জন্য যেতেও হইত না, সবগুলিকে নিয়ে ওই আবরাহাকে ধ্বংস, আবরাহার সেনাবাহিনী ধ্বংস করার মতো সবগুলিকে ধ্বংস করে দিয়ে মক্কা হাতে তুলে দিয়ে দিতেন, আল্লাহ পারতেন না? আল্লাহ এরকম নজিরও রেখেছেন তাই না? আবরাহার ঘটনায় শুধু যদি মনে রাখা হয় তো যথেষ্ট, আবরাহার সেনাবাহিনীকে ধ্বংস করে, হস্তি বাহিনীকে ধ্বংস করে আল্লাহ যদি কাবার হেফাজত করতে পারেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরামদেরকে মক্কায় রেখে দিয়ে কুরাইশ কাফিরগুলিকে এইভাবে ধ্বংস করে দিয়ে আল্লাহ রেখে দিতে পারতেন, আল্লাহ তাই বলছেন যালিকা, এটা আল্লাহ পাকের আদেশ, ওয়ালাউ ইয়াশা আল্লাহ, যদি আল্লাহ পাক চাইতেন লান্তাসারা মিনহুম, তাহলে আল্লাহ নিজেই প্রতিশোধ নিবেন, তোমাদেরকে জিহাদ করতে বলতেন না, তবে আল্লাহ পাক তোমাদের একে অপরের দ্বারা পরীক্ষা করতে চান, পরীক্ষা রয়েছে, কে বদরে যাচ্ছে যাচ্ছে না, কে ওহদে যাচ্ছে যাচ্ছে না, ওহদে যাওয়ার জন্য 1000 তৈরি হলো, রাস্তায় গিয়ে 300 মুনাফিক বেরিয়ে চলে আসলো, পরীক্ষা হয়ে গেল যে 300 মুনাফিক, এগুলোকে মুসলিম মনে করিও না, যদিও নামাজ রোজা হজ জাকাত সবকিছু করে, মুনাফিক, আল্লাহ পরীক্ষা করে নিলেন। আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হবে, আল্লাহর রাস্তায় শহীদ হবে, ফালাই ইউদিল্লা আমালহুম, তাদের আমলগুলি কি আল্লাহ পাক কখনো ব্যর্থ করবেন না, যা কিছু আমল করেছে আল্লাহ উত্তম ভাবে তাদেরকে দেবেন, তাদের কাজকর্মকে কখনো আল্লাহ ব্যর্থ করবেন না, দুনিয়াকে নষ্ট করবেন না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের পরিবার পরিজন আল্লাহ পাক হেফাজত করবেন, আল্লাহ কখনো তাদের কাজকর্মগুলিকে বিফল করবেন না, সাইয়াহদিহিম ওয়ুসলিহু বালহুম, আল্লাহ পাক তাদেরকে সঠিক পথে রাখবেন, সঠিক পথ দেখাবেন, সঠিক পথে রাখবেন, যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে তাদের, যদি সত্যিকার অর্থে আল্লাহ রাস্তায় শহীদ হবে তাহলে তাদের জীবদ্দশায় আল্লাহ পাক তাদেরকে সঠিক পথে রাখবেন, এবং ওয়ুসলিহু বালহুম, তাদের অবস্থাকে আল্লাহ সুন্দর করে দেবেন, ভালো করে দেবেন, তাদের অবস্থা আল্লাহ পাক ভালো করে দেবেন, তাদের অবস্থা ভালো করে দেবেন, দুনিয়াতে যাদেরকে ছেড়ে গেছে তাদের অবস্থা আল্লাহ ভালো রাখবেন, যেই চিন্তা মানুষের থাকে যে আমি মরে গেলে আমার ছেলে মেয়ে কি করে খাবে, আমার স্ত্রীকে কে খরচ দেবে, আমার ছোট নাবালক বাচ্চারা আছে তাদেরকে কে মানুষ করবে, এই যে চিন্তা, ওই ইসলাম বালাম, আল্লাহ তাদের অবস্থা ভালো করে দেবেন। আর আরেকটি হচ্ছে যে তাদের আখেরাতের অবস্থাকে আল্লাহ অতি সুন্দর করে দিবেন, এই জন্য জান্নাতে বড়ই মর্যাদা রয়েছে শহীদদের, শহীদদের আত্মাগুলি যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, শুধু নাম শহীদ হলে হবে না, আজকাল নাম কিন্তু শহীদ অনেকের আছে, এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ তাদের চাইতে বড় শহীদ হয়ে দুনিয়ায় মশহুর হয়ে আছে আজকাল মানুষের কাছে, ওইসব লোকেরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়নি, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যারা অপরাধী, তারাই বড় বড় শহীদ হয়ে বসে আছে আজকাল, তারা শহীদ নেই, আল্লাহর রাস্তা আল্লাহর দিন কি আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য যারা জানকে উৎসর্গ করেছে তারাই হচ্ছে আসল শহীদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাজকর্মগুলিকে নষ্ট করবেন না, বড়ই উচ্চ মর্যাদা তাদেরকে আল্লাহ পাক দেবেন জান্নাতে, জান্নাতে তাদের আত্মাগুলি দিয়ে দেওয়া হবে সবুজ পাখির মধ্যে, হাদিস শুনেছেন, সবুজ পাখির মধ্যে আর উড়ে বেড়াবে, কত আমোদ ফুর্তি তাদের, কত আমোদ ফুর্তি, শহীদের কোন হিসাব হবে না, তবে ঋণের গুনাহ মাফ হবে না, সাবধান ঋণ থেকে, এই ধার নেওয়া ব্যবসা কমিয়ে দেবেন একটু যদি যদি কারো বেশি থাকে, আর ধার নেন অসুবিধা নেই, কিন্তু ধার নিলে ধার পরিশোধ কর, ঋণ পরিশোধ করার মতো আপনার কাছে ব্যবস্থা আছে, লিখে রাখবেন, প্রমাণ রাখবেন? আপনি হঠাৎ করে মরে গেলেন, আপনার স্ত্রী অস্বীকার করলো, আপনার ছেলে মেয়েরা অস্বীকার করলো, আপনার ভাই বোন সব অস্বীকার করলো, এমন ধরনের ভিন্ন কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউগফারু লিশহীদ কুল্লু যামব, শহীদের সমস্ত গোনা মাফ করে দেওয়া হয়, সমস্ত গোনা মাফ করে দেওয়া হয়, ইল্লা একটি গোনার ক্ষেত্রে ইল্লা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লাদ্দাইন, তবে ঋণের গোনা মাফ হয় না, ঋণের গোনা মাফ হয় না। তাদের অবস্থা আল্লাহ পাক রব্বুল ভালো করে দেন, ওয়ায়ুদখিলুহুমুল জান্নাত আরাফাহা লাহুম, এবং তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করবেন, তাদেরকে শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল জান্নাতে দাখিল করবেন, আরাফাহা লাহুম, এবং তাদেরকে তাদের জন্য জান্নাতকে ভালো করে চিনিয়ে দেবেন, আরাফা ইউআরিফু থেকে তারিফ মানে কারো পরিচিতি করে দেওয়া, চিনিয়ে দেওয়া, এমন ভাবে নিজ নিজ বাসস্থান, নিজ নিজ এলাকা, জান্নাতের নিজ নিজ এরিয়া চিনে নিবে যে নিজের দুনিয়ার বাড়ির চাইতে বেশি ভালো চিনবে। সহিহ হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমাদের দুনিয়ার বাড়ির চাইতে বেশি ভালো করে চিনবে জান্নাতের নিজের বাড়ি, নিজের এলাকা। নিজের বাড়ি চিনতে অনেক সময় ভুল হয়ে যায়, দুই তিন বছর পরে গেলে শহরের লোক তো চেনাই মুশকিল, কি হয়েছে অবস্থা, গ্রামে অনেক সময় পাঁচ বছর পর গেলে চেনা যায় না, আজকাল এত উন্নতি ঘটছে, কিন্তু জান্নাতে, জান্নাতে এক নতুন জায়গা, আর সকলের জন্য নতুন জায়গা, এমন না যে কিছু লোকের শুধু নতুন জায়গা, তাই না, সবার জন্য নতুন জায়গা। তারপরে এত সহজে চেনবেন যে দুনিয়ার বাড়ির চাইতে ভালো করে চেনবেন, রাত দিন যেখানে বাস করছেন এখানে যে বাসা, এমনকি ভুল হবে যে নিজের বাসা চিনতে ভুলে যাচ্ছে, এই যে বাসা আছে তার চাইতে ভালো করে জান্নাতের আপনার ঘরকে চিনতে পারবেন ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতের ফেরেশতা দান করেন। এখানে একটি বিষয় আলোচনা করা দরকার, আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদের সাথে যুদ্ধে মুখোমুখি হইলে তাদের সাথে লড়াই করতে বলেছেন, কোন ধরনের কাফেরদের বিরুদ্ধে আল্লাহ পাক লড়াই করতে বলেছেন? কাফেরকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, একদল কাফের হচ্ছে যারা জিম্মি, মনে রাখবেন জিম্মি নামগুলি মনে রাখবেন, আর একদল কাফের হচ্ছে মুয়াহাদ, আর আরেকটি হচ্ছে মুস্তামান, আর আরেকটি হচ্ছে হারবি। জিম্মি কাকে বলে? জিম্মি ওই সব অমুসলিম বা কাফেরদেরকে বলে যারা মুসলিম দেশে জিজিয়া দিয়ে বসবাস করে, দেশ মুসলিম, মুসলিম দেশে বসবাস করে কিন্তু তারা জিজিয়া দেয়, মুসলিমরা জাকাত দেয়, অমুসলিম তো জাকাত দেবে না, দেবে জাকাত দেবে না, কারণ শরীয়তের বিধান হচ্ছে যে অমুসলিম জিজিয়া দেবে, বাৎসরিক একটা পরিমাণ অর্থ দেবে মাথা প্রতি, যতগুলো লোক তারা আছে সদস্য আছে মাথা প্রতি দেবে, জাকাত ধনের ওপর আসে, তাদের ধনের ওপর না, অনেক ধন থাকতে পারে তাদের অমুসলিমদের, কিন্তু মাথা প্রতি, যেমন ফিতরা মাথা প্রতি হয় আমাদের বছরে, মাথা প্রতি ফিতরা আমাদের হয়, ওইরকম মাথা প্রতি যে জিজিয়া কর যেটা দেবে মুসলিম সরকারকে সেটার নাম হচ্ছে জিজিয়া। এই জিজিয়ার কথা আল্লাহ সূরা তাওবাতে আয়াত নম্বর 29 উল্লেখ করেছেন, কাতিরুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক মিনাল্লাযিনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। এই জিজিয়া দেওয়া মানে মুসলিম শাসকের, মুসলিম সরকারের আনুগত্য স্বীকার করা, যে মুসলিম শাসককে মানি, আমরা কখনো বিদ্রোহ ঘোষণা করব না। বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি, যে ভারতের দীর্ঘদিনের মুসলিম বাদশাহ ছিলেন এবং ধার্মিক বাদশাহ ছিলেন, তার জামানে যে জিজিয়া ছিল এইরকম, তার আগের উদাহরণ বহু উদাহরণ রয়েছে, খোলাফা রাশিদিনের জামানায়, তারপরে ওমাইয়া রাজত্ব আমলে খেলাফতের জামানায়, আব্বাসী খেলাফতের জামানায় যে জিজিয়া ছিল, এই হচ্ছে জিজিয়া ইসলামের। তাহলে জিজিয়া দিয়ে যে অমুসলিম মুসলিম দেশে থাকছে তার জান মাল ইজ্জত আবরু বাড়ি ঘর সবকিছু সুরক্ষিত থাকবে মুসলিমের মতো, কোন মুসলিমের জন্য জায়েজ নাই, ব্যক্তি হোক অথবা সরকার হোক, কারো জন্য জায়েজ নাই যে তার জান মালের উপর কোন রকমের হস্তক্ষেপ করবে বা জুলুম অত্যাচার করবে, সেই ব্যক্তি মুসলিমের মতোই বসবাস করবে সেই দেশে, মানিজ্যতের দিক থেকে, নিজের জানমালের হেফাজতের দিক থেকে, এ হচ্ছে জিম্মি। তাহলে জিম্মির বিরুদ্ধে যুদ্ধ নেই, জিহাদ নেই, জিজিয়া কর দেবে। দ্বিতীয় হচ্ছে মুয়াহাদ, যার সাথে চুক্তি হয়েছে, মুয়াহাদ মানে যে চুক্তিতে আবদ্ধ হয়েছে আপনার সাথে, এক দেশের আরেক দেশের সাথে হইতে পারে, এক ব্যক্তির আরেক ব্যক্তির সাথে হইতে পারে, ব্যক্তি ক্ষেত্রে হইতে পারে, একটা দল গোত্র ক্ষেত্রে হইতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে গোত্রীয় রাজত্ব ছিল, তাই না? তখন তার দেশ ছিল না, গোত্রীয় রাজত্ব। মদিনায় বেশ কিছু গোত্র ইহুদি ছিল, তিন গোত্র ইহুদি ছিল, মুশরিকও কিছু ছিল মদিনার আশেপাশে, বেশ কিছু মুশরিক ছিল। নবী সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম আওস খাজরাজ আনসার তারা মুসলিম ছিলেন, তাহলে গোত্রীয় রাজত্ব এখানে। এক গোত্রের আরেক গোত্রের সাথে হতে পারে, এক দেশের আরেক দেশের সাথে চুক্তি হতে পারে। বর্তমান যুগে যে এক দেশের আরেক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, এটা হচ্ছে চুক্তি। সুতরাং এক দেশ আরেক দেশের সাথে চুক্তিতে আবদ্ধ, এই ক্ষেত্রে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান, সহিহ বুখারী হাদিস, কেউ যদি কোন চুক্তিতে আবদ্ধ অমুসলিমকে হত্যা করে, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পাবে না, যতই নামাজি হোক আর রোজাদার হোক আর ধার্মিক হোক না কেন, জান্নাতের সুগন্ধি পাবে না, কারণ আপনি চুক্তি করেছেন। আর চুক্তি ভঙ্গ করা হচ্ছে মোনাফিকি চরিত্র, বিশ্বাসঘাতকতা, গাদ্দারি, যা কাবীরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার শুরুতে কয়েক আয়াত পড়ি মাত্র আল্লাহ পাক উল্লেখ করেছেন, কারো কাছে কোরআনে করিম থাকলে সূরা তওবা বের করতে পারেন, আল্লাহ বলছেন যাদের সাথে, ইল্লাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন, যেসব মুশরিকদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো, চুক্তি করেছো, ফাতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, যতদিনের জন্য চুক্তি করেছো তাদের এই সময় পর্যন্ত তোমরা চুক্তিতে অটল থাকো, চুক্তি পুরো করো। সব সময়ের চুক্তি হয়ে থাকে, সব সময় দশ বছরের জন্য দশ বছর, পঞ্চাশ বছর হয়ে থেকে পঞ্চাশ বছর চুক্তির, তাহলে মুআহাদদের উপর হস্তক্ষেপ করা জায়েজ নয়। মুস্তামান অর্থাৎ যাকে নিরাপত্তা দান করেছো তুমি, এমন অমুসলিম যাকে নিরাপত্তা দান করা হয়েছে, আমন মানে নিরাপত্তা, আর মুস্তামান মানে যে নিরাপত্তা তলব করেছে, নিরাপত্তা দিয়েছ, কেমন হতে পারে সেটা? ভিসা দিয়ে হোক না, ভিসার আগের আমলের যুগের হোক, যে কোনো ব্যক্তিকে, হ্যাঁ, একজন অমুসলিম আশ্রয় চেয়েছে কোন মুসলিমের কাছে, সে ব্যক্তি মুসলিমের কাছে হইতে পারে অথবা সরকারের কাছে হইতে পারে, আশ্রয় চেয়েছে আর আপনি আশ্রয় দিয়ে দিয়েছেন, ঠিক আছে তোমাকে আশ্রয় দিলাম, আশ্রয় দিয়ে বাড়িতে পেয়ে সুযোগ সুবিধা পেয়ে মেরে দিলে এটা হারাম। যে কাজটা ভারতের হিন্দুরা গুজরাটে করেছে, জালেমরা, এক শ্রেণীর জালেমরা এই গুজরাটে কাজ করেছে, বহু মুসলিমকে, আসো আসো আমাদের বাড়িতে, অসুবিধা না, আশ্রয় নাও, জানের ভয়ে কোথায় লুকাবে জায়গা পাচ্ছে না। আর বিশেষ করে ওই সব মুসলিম, তাদের পাপের কারণে এইসব কাজ, ওই সব মুসলিমদের এইসব উপর জুলুম হয়েছে, যারা মনে করে যে না মুসলিম এলাকায় বসবাস করা ভালো না, মুসলিম এলাকা কাচড়া থাকে, মুসলিম এলাকাগুলো অনুন্নত, সুতরাং অমুসলিম হিন্দু এলাকায় বাস করবে, পঞ্চাশটি হিন্দুর বাড়ি আছে সেখানে দুজন তিনজন মুসলমান বাস করে, তারাই জুলমের শিকার বেশি হয়েছে, এরা আশ্রয় নিতে গেছে, আর তো এইসব এলাকা পঞ্চাশ একশো দুশো জন, এখানে সব তো হিন্দু বাড়ি, সুতরাং এখান থেকে তো মুসলিম এলাকায় যেতে পারবো না, এদের কাছে আশেপাশে যারা আছে তাদের বাড়িতে আশ্রয় নি, হিন্দুর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে গিয়ে তাদেরকে মেরে দেওয়া হয়েছে, তাদের মহিলাদেরকে মেরে দেওয়া হয়েছে, তাদের শিশুদেরকে মেরে দেওয়া হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের থেকে দূরে বাস করতে বলেছেন, দেশ থেকে যদিও দূরে না হইতে পারেন, গ্রাম থেকে দূরে হইতে হবে, শহর থেকে দূরে হইতে হবে, এলাকা থেকে দূরে হইতে হবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বিদাতীদের থেকে দূরে থাকতে হবে, মুশরিক কবর মাজার পূজারীদের থেকে দূরে থাকতে হবে, কবর মাজার পূজারি গ্রামে পাকা বাড়ি তৈরি করে দিলেন দশ লাখ টাকা দিয়ে, আর এই টাকার মায়ায়, বাড়ির মায়া আর যেতে পারছেন না, ধর্ম কুরবানি হয়ে গেল, আবার শিরক বিদাতে উল্টে চলে যেতে হইলো, কিন্তু বাড়ি তো ছাড়তে পারছি না, দশ বিশ লাখ টাকা দিয়ে বাড়ি করেছি, এলাকা ছেড়ে যাবো কি করে, তাই না? এই জন্য চিন্তা করে বাড়ি ঘর তৈরি করবেন, বিদাতি এলাকায় কবর মাজার পূজারি এলাকায় থাকবেন। এই গতকালকে খবর পেলাম, এক ভাই মক্কায় আছে, যেই ভাইরা মসজিদ তৈরি করেছিল কোন এক এলাকায় বাংলাদেশে, কিন্তু কবর মাজার পূজারি বিদাতি এলাকায় মসজিদ তৈরি করেছিল, মাত্র এক দুজন লোক তারা দুটো বাড়ি হেদায়ত হয়েছে, তাদের মসজিদকে ভেঙে একবার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তারা শুধু হিন্দুরে মসজিদ ভাঙে, হিন্দুরাই হিন্দুরা নয় বাবরি মসজিদ ভাঙলো, রাম মন্দির তৈরি করলো, কিন্তু মুসলিমদের হাতে, যারা নিজেদেরকে মুসলিম বলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কবর মাজার পূজারি বিদাতি, এরা ভেঙে নিশ্চিন্ন করে দিয়েছে মসজিদকে। এলাকার নাম বলছি না, হলে একেবারে চিহ্নিত হয়ে যাবে, এরকম বহু ঘটনা আছে। জেলেন না মুসলমান, পরে শুনে নিয়ে। তো বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়। তো কি বলছিলাম যে বাড়ি ঘর তৈরি করার ক্ষেত্রে আপনি দূরে থাকবেন ওইসব জালেমদের থেকে, যেসব জালেমদের পাশে বাস করলে আল্লাহর আযাব আসতে পারে, না হলে তাদের পক্ষ থেকে কোন জুলম অত্যাচারের শিকার আপনি হইতে পারেন, তাদেরকে দূরে থাকবেন। আপনার দিন নষ্ট হইতে পারে, আপনার আকীদা নষ্ট হইতে পারে, আপনার আমল নষ্ট হইতে পারে, ঠিক করে নামাজ পড়তে পারছেন না, সেই নামাজ পড়তে দেবেন আপনাকে। বেনামাজি দেখলে তাদের মাথা খারাপ হয় না, কিন্তু নামাজ সুন্নতি নামাজ দেখলে মাথা খারাপ হয়ে যায় বিদাতীদের। তাহলে ওই এলাকায় কি করে বাড়ি করবেন আপনি, দূরে বাড়ি করেন আপনি। তো কি বলছিলাম, মুস্তামানদের কথা, যাকে নিরাপত্তা দান করেছেন, নিরাপত্তা যদি দান করে থাকেন, ইসলামিক চরিত্র হচ্ছে আপনি যখন নিরাপত্তা দান করেছেন, যা কিছু হোক না কেন তার জানের হেফাজত করতে হবে, তার মালের হেফাজত করতে হবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন সূরা তাওবাতে এই বিষয়গুলি সবগুলি উল্লেখ করেছেন। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাক, আল্লাহ বলছেন যদি কোন মুশরিক তোমার কাছে শরণাপন্ন হয়, আশ্রয় কামনা করে যে বাবা তুমি আমাকে আশ্রয় দাও, আমাকে আশ্রয় দাও, ফাআজিরহু, আল্লাহ বলছেন আশ্রয় দিও না, এমন নয় না না তোমাকে আশ্রয় দিতে পারবো না, তোমার যা হবে হোক গা, আশ্রয় চেয়েছে, ফাআজিরহু, আশ্রয় দাও তাকে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর কথা শোনার সুযোগ পায়। তোমার বাড়িতে থাকবে, তোমার আশেপাশে থাকবে, পাঁচ অক্ত নামাজ পড়তে দেখবে, কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন অর্থ বুঝবে, তোমার আশেপাশে সংসর্গে থাকলে হয়তো একটা কিতাব দিতে পারবে, ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে পারবে। ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কথা যেন শুনতে পায়, তারপরে রাস্তায় ছেড়ে দেন, যাও যাও যাও হয়ে গেছে, তুমি বাড়ি থেকে আমার বেরিয়ে যাও। এটা সুম্মা আবলিগহু মা আমান, আল্লাহ বলছেন তারপরে তার নিরাপদ স্থানে তাকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ, ইসলামিক চরিত্র। চিন্তা করছেন যে আমার বাড়ি থেকে যদি একে বের করে দিই রাস্তা থেকে মেরে দিবে, একে না ছেড়ে দিও না রাস্তা, তো এরকম যতদূর পর্যন্ত তার আশঙ্কা আছে যে গ্রামে মেরে দিতে পারে কেউ, একে পেয়ে ছিনতাই করে নিতে পারে, লুটপাট হয়ে যেতে পারে। সুম্মা আবলিগহু মা আমানহু, তার নিরাপদ স্থানে তাকে, গ্রাম থেকে দূরে, কেউ চেনে নাই, কে এখানে আর কোনো ভয় নেই, গাড়ি থেকে উঠিয়ে দেন, বাসে উঠিয়ে দেন, তারপর ট্রেনে উঠিয়ে দিলেন, যাও তুমি চলে যাও। সুবহানাল্লাহ, এই চরিত্র ইসলাম শিখিয়েছে। মুস্তামান আবলেহু মা আমানহু, এই মা আমানহু আমনের জায়গা, আমনের স্থান। এখান থেকে বললাম যে এই রকম কাফের কি কি বলা হয়, মুস্তামান বলা হয়, মুস্তামান যাকে নিরাপত্তা দিয়েছেন। আজকালকার যে যাদেরকে ভিসা দিয়ে নিয়ে আসা হয়েছে, নিরাপত্তা দান করা হয়েছে, এরা সামিল হয়ে গেল, তাই না? তাহলে এদের ওপর সুযোগ পেয়ে, সুযোগ পেয়ে দিলেন মেরে, এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। একসঙ্গে সন্ত্রাসীরা এইসব কাজ করে, কখনো যাইজ নাই। তারপরে একই দেশে বাস করছেন, না ইসলামিক দেশ নয় হয়তো, না ওখানে জিজিয়া আছে, জিজিয়া নেওয়া দেওয়া সম্ভব না, মানবরচিত বিধান দিয়ে মুসলিম দেশ চলে, যেমন অধিকাংশ মুসলিম দেশগুলির অবস্থা। তাহলে ওইসব দেশে যে মুসলিম অমুসলিম বাস করছে, হয়তো মুসলিম সংখ্যা গরিষ্ঠ সেখানে বসবাস করছে, সেখানে যারা আশেপাশে বসবাস করছে অমুসলিম, তাদেরকে কোন দলে ফেলবেন? তাদের এই দলে বলতে পারেন যে নিরাপত্তা দান করে সরকার, তাদেরকে নিরাপত্তা দান করেছে, আর সরকারের নিরাপত্তা দান করে একজন সাধারণ মুসলিম যদি নিরাপত্তা দান করে, তাহলেই নিরাপত্তা দিতে হবে। তাহলে সরকার যদি নিরাপত্তা দান করে থাকে, তাহলে তার আরো বড় অধিকার রয়েছে, সুতরাং নিরাপদ। এইভাবে যারা শান্তির সাথে বসবাস করছে, মুসলিম অমুসলিম সমান সমান বাস করে, অথবা মুসলিম কম বাস করে, সংখ্যা তাদের কম, অমুসলিমের সংখ্যা বেশি, সংখ্যালঘু হয়তো মুসলিম, অমুসলিম সংখ্যা গরিষ্ঠ, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে এরাকে বলা হয় মুআহাদ। আমাদের চুক্তি রয়েছে, আমরা আমাদের দেশে শান্তির সাথে বসবাস করব, কেউ কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, চুক্তি রয়েছে। সুতরাং এরা মুআহাদের অন্তর্ভুক্ত। এখানে সুযোগ পেয়ে কোথাও একটা মামা পেতে রেখে দিল, এটা ট্রেন উড়িয়ে দিল, এটা বাস উড়িয়ে দিল, একটা মার্কেটে একটা বাম ব্লাস্টিং করিয়ে দিল, আর বলে জিহাদ করেছি। শয়তানিগুলি, এগুলো খারেজিদের কাজ, এই ইসলাম শিক্ষা দেয় না। তাহলে জিম্মিদের কথা হয়ে গেল, মুআহাদদের কথা হয়ে গেল, আর মুস্তামানদের কথা হয়ে গেল, অমুসলিমদের এগুলি হচ্ছে প্রকরণ। আর একদল শুধু বাকি থাকে, যাদের নাম কি হারবি, হার মানে যুদ্ধ, হারবি মানে এমন কাফের যেই কাফের মুসলিম ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবসময় তৎপর, প্রস্তুত হয়ে আছে যুদ্ধ করার জন্য, বা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, ষড়যন্ত্র করছে, প্রস্তুতি নিচ্ছে, এইরকম অবস্থায় আছে, যুদ্ধ শুরু করে দিয়েছে অথবা শুরু করতে যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, এরা হলে হারবি, মুসলিমদেরকে দেখতে পারে না, ইসলামকে বরদাস্ত করতে পারে না, শুধু এদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্র ধারণ করতে বলেছেন। আশা করি এই আলোচনার মাধ্যমে যারা সন্ত্রাসী মনোভাব রাখে তারা হিদায়াত পাবে, আর তাদের গুমরাহি দূর হবে, তাদের ভুল ধারণাগুলি দূর হবে, এবং ইসলাম সম্পর্কে অমুসলিমরা যদি শুনে তাহলে ইসলাম যে শান্তির দিন এবং ইসলাম ওয়াদা এবং চুক্তির কত গুরুত্ব দিয়েছে এবং মানুষ হিসাবে মানুষের যে মূল্যায়ন রয়েছে ইসলামে, সেগুলি কথা তারা অনুধাবন করতে পারবে। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহকে কিভাবে সাহায্য করবেন? আল্লাহকে সাহায্য করা, তাফসীরকার বলেছেন যে আল্লাহর দিনকে সাহায্য করা হচ্ছে আল্লাহকে সাহায্য করা, কারণ আল্লাহ ফাক রব্বুল আলামিন তার দিনকে শক্তিশালী করতে চান বান্দাদের মেহনতের মাধ্যমে, মুমিনদের মেহনতের মাধ্যমে। সুতরাং আল্লাহর দিনের খাতায় যে যেমন মেহনত করবেন তেমন আল্লাহকে সাহায্য করলেন, দাওয়াতি কাজে মেহনত, নিজে সত্যিকার মুসলিম হয়ে মেহনত, আর কমের পক্ষে এই মেহনত তো অবশ্যই করেন, যে মেহনতে আপনি নিজে প্রমাণ করে দিলেন যে আমি আল্লাহর দিন মানি, এর মাধ্যমে আল্লাহর দিনকে সাহায্য করলাম। আপনি একজন নামাজি এই উম্মতে বাড়ালেন, একজন ধার্মিক উম্মতে বাড়ালেন, আপনার নামাজি এবং ধার্মিকতার মাধ্যমে তো আল্লাহর দিনে সাহায্য করলেন আপনি, নিজের আমল সুন্দর করে, নিজে পাপ মুক্ত হয়ে আর ভালো মানুষ হয়ে। তারপরে এই আল্লাহর দিন, যে আল্লাহর দিন আপনাকে পালন করে আল্লাহ তৌফিক দিয়েছেন, এই দিন অন্যকে পৌঁছালেন, যেসব ভাই বোনদেরকে পৌঁছাতে হবে যারা শিরক বিদাতে লিপ্ত আছে, যারা এখনো ইসলামের ছায়া আসেনি, বা ইসলাম জন্মসূত্রে পেলো ভুল ইসলামের উপর আছে, অথবা শুধু নামে মাত্র মুসলিম কিন্তু ইসলামের কোন আখলাক আচরণ ইবাদত বন্দিগি নেই, ফাসেক পাপিষ্ট মুসলিম, এদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহর দিনের সাহায্য করবি। আর আল্লাহর দিনের সাহায্যের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা যখন প্রয়োজন হবে এবং তার শর্ত পুরা হবে। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের সাহায্য করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরামগণ যদি আল্লাহর দিনের এই সাহায্য না করতেন তো আল্লাহ কখনো সাহায্য করতেন না। আল্লাহ পাক সূরা হাজের একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন ওই ব্যক্তি বা ওই লোকদের, মাইয়ানসর, যে আল্লাহর সাহায্য করে। আর আল্লাহকে যদি কেউ আল্লাহর দিনকে সাহায্য করে তো আল্লাহ পাক অবশ্যই তাদের সাহায্য করবেন, এই ওয়াদা করেছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাগুলিকে সুদৃঢ় রাখবেন, আল্লাহ তোমাদের পাগুলিকে, আকদাম কদমের বহুবচন, কদম মানে পা, তোমাদের পাগুলিকে সুপ্রতিষ্ঠিত রাখবেন, মজবুত রাখবেন, পদস্খলন ঘটবে না, পা পিছলে যাবে না। পাকে মজবুত রাখবেন কোথায়? কি অর্থ বুঝলেন এর? যুদ্ধের ময়দান, এক হচ্ছে যুদ্ধের ময়দানে, দাওয়াতের ময়দানে, এখন দাওয়াতের কথা লেন, কারণ দাওয়াতের মাধ্যমে ইসলাম মানুষের কাছে পৌঁছাতে হবে। দাওয়াতের ময়দানে যদি আল্লাহর দিনে সাহায্য করেন আল্লাহ পাক পাকে মজবুত রাখবেন, মানে কখন আছাড় খেয়ে পড়ে যাবেন না, যেতে নিজেই আমল করা ছেড়ে দিলেন, নিজেই দাওয়াত ছেড়ে দিয়ে গুনাহগার হলেন, যেখানে আপনার উপর দাওয়াত দেওয়া ফরজ ছিল ওখানে সত্যকে জানাবার মতো কোন লোক ছিল না, এইরকম পদস্খলন ঘটবে না, আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। এই জন্য দিনের দাওয়াতের কাজ যারা করে তারা অধিকাংশই নিজের জীবনটা সুন্দর করার চেষ্টা করে, কারণ প্রথম বিবেকে বাধা দিচ্ছে একজন মানুষ হিসাবে, যে মানুষকে ভালো কথা বলবো আর নিজেই ভালো কাজ করবো না, এটা কেমন কথা, তাই না? এর মাধ্যমে যারা দিনের কাজ করে, দাওয়াত মানুষকে হক কথা পৌঁছায়, তারা নিজে প্রথম সৎ হওয়ার চেষ্টা করে। যদিও কোন মানুষ 100% বা 90% যে সৎ হয়ে যাওয়া আজকাল কাজ, এটা খুব কঠিন, কঠিন, কিন্তু নিজের মধ্যে ত্রুটি থাকলেও চেষ্টা করে যাচ্ছেন, আপনি নিজেও চেষ্টা করেছেন আর অন্যকেও সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেছেন। ওই সাব্বে তাকদামাকুম তাহলে যুদ্ধের মাঠে হইতে পারে, দাওয়াতের ময়দানে হইতে পারে, দুনিয়াতে হইতে পারে, এক কথায় দুনিয়াতে, দুনিয়ার ক্ষেত্রে এই আয়াত। আরেকটি তফসির হচ্ছে এই আয়াত আখিরাতের ক্ষেত্রে, আল্লাহর দিনের যদি সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন, আর তোমাদের পাগুলিকে সুপ্রতিষ্ঠিত রাখবেন, আছাড় খেয়ে জাহান্নামে পড়বে না, কোথায়, পুলের উপর, ওই যে সেরাত জাহান্নামের পিঠের ওপর যে সেরাত পুল কায়েম করা হবে, সেখানে গিয়ে আচার খেয়ে জাহান্নামে যাবে না, আল্লাহর দিনে সাহায্য করলে। আল্লাহ যেন আমাদেরকে এই দলে সামিল করেন। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, বাল লাযিনা কাফারু, আর যারা কুফরি করবে অস্বীকার করবে, ফাতাআসাল লাহুম, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। তাস মানে হচ্ছে তাইসা, মানে হচ্ছে সর্বনাশ হয়ে যাওয়া, ধ্বংস, তাদের জন্য ধ্বংস রয়েছে, দুর্ভোগ রয়েছে। ওয়া আদাল্লা আমালহুম, আল্লাহ পাক তাদের কর্মগুলিকে ব্যর্থ করে দিবেন। কর্ম ব্যর্থ করার দুটি তাফসীরের আগে প্রথম আয়াতে বলে দেওয়া হয়েছে। যালিকা, কেন আল্লাহ পাক কাফেরদের জন্য দুর্ভোগের কথা বলেছেন এবং কাফেরদের কর্মগুলিকে নষ্ট করে দেবেন, এই জন্য যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজাল আল্লাহ, তারা ঘৃণা করেছে আল্লাহর নাজিলকৃত বিধানকে। এটা এই জন্যই হবে যে আল্লাহর নাজিলকৃত বিধানকে কি করেছে, ঘৃণা করেছে, কারিহু, তাদের ঘৃণা করার জন্য ফাহবাত আমাল, তাদের আমলগুলিকে আল্লাহ বিনষ্ট করে দিয়েছেন, তাদের আমলগুলিকে বিনষ্ট করে দেবেন, নিষ্ফল করে দেবেন। এই আয়াত প্রমাণ করে যে যারা শরীয়তের কোন বিধিবিধানকে ঘৃণা করে তারা মুরতাদ। ইসলাম বিনষ্টকারী বিষয় সম্পর্কে আলোচনা আমার এর আগে আছে, তাতে শুনেছেন, তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহর দিনকে ঘৃণা করা অথবা আল্লাহর দিনের কোন একটি সুস্পষ্ট বিধানকে, যে সম্পর্কে কোনো ইখতিলাফ নেই, দ্বিমত নেই, আর অস্পষ্ট নেই আপনার উপর, এমন নাই যে হাত উঠিয়ে নামাজ পড়বো না হাত ছেড়ে, হাত ওপরে না নিচে বাঁধবো, এইরকম অস্পষ্ট, অনেকের ক্ষেত্রে অস্পষ্ট এইসব মাসলা মাসাইল, সুন্নতের মাসলা মাসাইল না, এরকম নয়। যেমন দণ্ডবিধান, চোরের হাত কাটার বিধান অস্পষ্ট, হ্যাঁ, কেউ কাউকে খুন করেছে সেজন্য খুন করা হবে, অস্পষ্ট বিধান, অস্পষ্ট নাই, তাই না? আল্লাহ পাকের কোন বিধান কি, রোজা রাখা, সিয়াম, অস্পষ্ট বিধান, স্পষ্ট বিধান, কিন্তু এত বড় দিনে রোজা রাখা, 16 ঘন্টা 18 ঘন্টা রোজা রাখা, গরমে কাজ ছেড়ে এই কাজে অবস্থা কি করে রোজা রাখতে পারি, তো বড় মুশকিল। এটা ঘৃণা করলো তাহলে সে, ক্যারিয়ে হুম্মা আনজারা, আল্লাহ নাজিলকৃত বিধান কি, আজকাল চোরের হাত কাটা এটা তো বর্বরতা, একটা লোকে খুন করেছে করেছে, আরে জেল দিত, 5 বছর নয় 10 বছর নয় জীবন যাপন, জেল দিত, কেন খুন করলো, হ্যাঁ, কারিহু মা আনজালা, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানকে ঘৃণা করলো, ফাআবাত আমালহুম, তাদের আমলকে আল্লাহ বরবাদ করে দেবেন। কুফরি ইসলাম নষ্টকারী বিষয়, একজন জন্মসূত্রে মুসলিম, নামাজ রোজা সবকিছুই করে, কিন্তু আল্লাহর কোন বিধানকে যদি ঘৃণা করে যে এটা ঠিক হয়নি, আল্লাহ পাকের এই ফয়সালা ঠিক হয়, তাহলে সে কাফের, সে মুরতাদ হয়ে গেল। এইরকমই ছেলে মেয়েদের হকের ক্ষেত্রে আজকাল মুসলিম সমাজে অধিকাংশ মানুষ মেয়েদেরকে ওই যা যৌতুক দিয়ে, জামাইকে যৌতুক দিল, দিয়ে পাঠিয়ে দিল, পাঠিয়ে দিল, আর কিছু দিতে চাই না। হিন্দুদের কাছ থেকে নিয়েছে পণ প্রথা, যৌতুক প্রথা, আর সেটা দিয়ে পাঠিয়ে দিল, আর মেয়েকে কিছু দিবে না, ছেলেগুলিকে সব জমি জায়গায় লিখিয়ে দিল। অধিকাংশ মুসলিম আজকাল এই কাজ করছে, আর জাহান্নামে চলে যাচ্ছে, নিঃসন্দেহেরা জাহান্নামে যাচ্ছে, কারণ বান্দা বান্দার হক আল্লাহ পাক মাফ করবেন না। তাহলে প্রথম তাদের অন্তরে আল্লাহর বিধানের উপর একটা অনীহা এসছে, আল্লাহ কি করেছে, 10 বিঘা জমি দেবো আমি ছেলেকে, আর 5 বিঘা মেয়েকে দিতে হবে, মেয়েকে দিয়ে দিলাম মানে জামাইকে দিয়ে দিলাম, পরের ছেলেকে কেন দেবো, আরে নিজের ছেলেকে দেবো, তাই না? এটাই তো কাজ করছে, না হলে কেন এই কাজ করলো, নিজে জন্ম দিল ছেলেকে, নিজেই জন্ম দিল মেয়েকে, মেয়েকে আল্লাহ 5 বিঘা দিলেন আর ছেলেকে 10 বিঘা, আপনার এখানে হস্তক্ষেপের অধিকার কোথায়? আগেই বলেছি, একজন মুসলিমের কাজ ব্যক্তি জীবনে হোক অথবা পারিবারিক জীবনে হোক, রাষ্ট্রনীতিতে হোক, কাজ হচ্ছে শুধু বাস্তবায়ন করা, বিধান তৈরি আছে, কোরআনে কারীম হচ্ছে বিধান, এদের সংবিধান তৈরি করা লাগে না, সত্যিকার মুসলিম হলে সংবিধান তৈরি করা লাগে না, বিধান তৈরি হয়ে আছে, বিশাল কোরআন বিধান। এই ক্ষেত্রে যেই ব্যক্তি মনে করলো যে না আমি দেব না, মেয়েকে আমি 5 লাখ টাকা দেবো, ছেলেকে 10 লাখ টাকা, এত টাকা মেয়েকে কেন দেবে, তুই জামাইয়ের ঘরে চলে যাবে, সেই ব্যক্তি প্রথম অন্তরে ঘৃণা তৈরি হয়েছে যে এটা চলবে না, এটা আল্লাহর বিধান, এটা ঠিক হয়নি, তাহলে সেই ব্যক্তি কাফের, সে শুধু জালেম হয়ে মরল না, তার অন্তর যদি ঘৃণা জন্মে থাকে, শরীয়তের বিধান জানলো তারপরে বাস্তবায়ন করল না, তাহলে সে কাফের। আর শরীয়তের বিধান জানে না আর অজ্ঞতার কারণে, এইরকম কিছু জাহেল মূর্খ রয়েছে আমাদের সমাজে হয়তো, অজ্ঞতার কারণে মেয়েকে হাত তোলা, যা তোকে 50,000 টাকা দিয়ে দিলাম, বিদায় তুই এখান থেকে, আর ছেলের জন্য সবকিছুতে ভিটি মাটি ছেলের জন্য, আর ভালো ভালো দামি জায়গাগুলি শহরের জায়গাগুলি ছেলের জন্য থেকে গেল, কিন্তু জাহেল, শরীয়তের মাসলা জানে না, আরে সে বড় জালেম হয়ে মরল, হয় কাফের হয়ে মরবে আর না হলে জালেম হয়ে মরবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল যালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল ফাসিকুন। আল্লাহ তিন ভাবে এই জন্যই বলেছেন, যদি শরীয়তের বিধান জানলো তারপরে মানল না, যে না এটা করা যাবে না, তার মানে আল্লাহ ইনসাফ করেনি, আল্লাহ ন্যায় বিচার করেনি, মেয়েকে বেশি দিয়ে দিয়েছে, আমি ইনসাফ করলাম, তাহলে সে কাফের, সে মুসলিম নয়, সে মুরতাদ, যদিও নামাজি আর দাড়িওয়ালা হইক না কেন, যে তাগুত, তাগুতের চাইতে বড় কথা যে সে মুসলিম নাই, কারণ তাগুত বলেও নিজে মুসলিম থাকতে চায়। কিন্তু কাউকে যদি আজকাল তাগুত বলেন, তাগুত মানে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, ভাববে যে আমি সীমা লঙ্ঘনকারী তবে আমি মুসলিম, না মুসলিম নয় সে। আর যদি ইসলামের বিধিবিধান না জানে, জানার সুযোগ সুবিধা না হয়ে থাকে, জানার সুযোগ সুবিধা হলে জানতে হবে, গ্রামে আলেম মজুদ আছে, আলেমের কাছ থেকে জানার সুযোগ সুবিধা আছে, আর ছেলে মেয়েকে ভাগ বন্টন করে যাচ্ছে, আলেমের কাছে জানার প্রয়োজন মনে করলো না, তাহলে তার ইমান কি করে টিকবে? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, ও যদি না জানা থাকে যে ছেলেকে কি দেবো, মেয়েকে কি দেবো, কখন কি দেবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের জাতির এইসব মুসলিমদেরকে হিদায়ত দান করেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, এরা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, ওই সব লোকদের পরিণাম কি হয়েছে যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ পাক তাহলে ভ্রমণ করতে বলেছেন, কিন্তু ভ্রমণ ভ্রমণ বিভিন্ন প্রকারের, কিছু ভ্রমণ আছে যেগুলি ফরজ, হজের জন্য ভ্রমণ করা, উমরার জন্য ভ্রমণ করা, তাই না? এসব ভ্রমণ হচ্ছে ফরজ। মাতা পিতার সাথে দেখা করার জন্য ভ্রমণ করা ফরজ, স্ত্রীর সাথে সাক্ষাতের জন্য ভ্রমণ করা, সফর করছেন ফরজ, তাই না? ছেলে মেয়েদের লালন পালনের জন্য, রুজি রোজগারের জন্য, হালাল রুজি হয়তো দেশে হচ্ছে না, বিদেশে যেতে হবে, ভ্রমণ অনেক ক্ষেত্রে ফরজ, অনেক ক্ষেত্রে হয়তো মুস্তাহাব। আর আর এক ভ্রমণ হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে, আল্লাহ পয়সা দিয়েছে দেখে যদি সেখান থেকে কিছু উপদেশ নিতে পারেন, বিশেষ করে যেসব এলাকায় জালেমদেরকে ধ্বংস করা হয়েছে, যখন আপনি মেনা পার হয়ে মুজদালিফায় ঢুকছেন, সেখানে আবরাহার হস্তি বাহিনীকে, আবরাহাকে ও সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে, সেই জায়গায় গিয়ে একটু শিক্ষা নিলেন, এই জায়গায় আল্লাহ পাকের গজব নাযিল হয়েছে, ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ পাক হাজার হাজার মানুষ এখানে ধ্বংস করতে পেরেছেন, আর এই বিশাল জানোয়ার হাতিকে আল্লাহ ধ্বংস করে ধুলিসাৎ করেছে, সুবহানাল্লাহ। এখান থেকে নসিহত নিলেন, সামুদ সম্প্রদায়কে যেখানে ধ্বংস করা হয়েছে, আদ সম্প্রদায়কে যেসব এলাকা ধ্বংস করা হয়েছে, লুত সম্প্রদায় ধ্বংস করা হয়েছে, এসব কথা চিন্তা করে সেখান থেকে কিছু উপদেশ নিলেন, আমরাও যদি সেই চরিত্র অবলম্বন করি, সেই রকম আমাদের আখলাক আমল আকিদা হয়, তাহলে আল্লাহর আজাব আমাদের উপর আসবে যেমন তাদের উপর এসেছে। এইরকম সফর অনেক ক্ষেত্রে মুস্তাহাব, নেকির কাজ। আর আরেক সফর হচ্ছে জায়েজ সফর, রিয়াজে থাকেন, রিয়াজে সমুদ্র নেই, সুতরাং সমুদ্র বীজ দেখার জন্য দাম্মাম খবর ঘুরতে আসলেন, জেদ্দা ঘুরতে গেলেন আমোদ ফুর্তি করার জন্য, তাই না? তাহলে এটা হচ্ছে জায়েজ সফর, যদি সেখানে গিয়ে পাপ না হয়, সেখানে গিয়ে পাপ না হয়। আর এক সফর হচ্ছে ভ্রমণ হচ্ছে হারাম সফর, যেটা উদ্দেশ্য হচ্ছে যে মুসলিম দেশে বা মুসলিম এলাকায় এইসব এলাকায় মেলা বাধা আছে, পাপ করা, মদ খাওয়ার জন্য, জেনা করার জন্য, সুতরাং যায় পশ্চিমা দেশে, যায় থাইল্যান্ডে চলে যায়, হ্যাঁ, এই এইরকম যারা চিন্তাধারা নিয়ে সফর করছে, এ হচ্ছে সফর হারাম সফর। আল্লাহ পাক এখানে সফর করতে বলেছেন, কিন্তু কোন সফর করতে হবে সেটা বুঝতে পেরেছেন। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যে সব লোকেরা ছিল তাদের কি পরিণাম হয়েছে? আকিবা মানে হচ্ছে পরিণাম। দাম্মারাল্লাহু আলাইহিম, তাদেরকে আল্লাহ পাক সমূলে বিনাশ করে দিয়েছেন, ধ্বংস করে, দাম্মার ইয়াদাম্মির মানে ধ্বংস করে দেওয়া, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়ালিল কাফেরিনা আমসালুহা, আর কাফেরদের জন্য অনুরূপ শাস্তি রয়েছে। আল্লাহ পাক মক্কার কোরাইশদেরকে মদিনা হিজরত নবী সাল্লাম করেছেন, তারপরে কিছুদিনের মধ্যে আয়াতগুলি নাজল হচ্ছে, আর কাফেররা এখনো শক্তিশালী হয়ে আছে, এখনো মক্কা বিজয় হয়নি, মক্কা কাফেরদের দখলে, তাদেরকে আল্লাহ পাক জানাচ্ছেন যে এরা কি ভ্রমণ করে দেখে না, শাম দেশে যাচ্ছে, রাস্তায় সামুদের এলাকা পড়ছে দেখে না, রাস্তায় গিয়ে পড়ছে লুত আলী ইসলামের এলাকা, মৃত্যু সাগর, সেসব এলাকা সম্পর্কে জানে না, জানে এদেরকে আমি ধ্বংস করেছি, সুতরাং এদেরকে ধ্বংস করতে পারি না। আদ সামুদ এসব সম্প্রদায় সম্পর্কে তারা জানে, আর কাছে মক্কার পাশে আবরাহার এলাকা আছে সেটাও জানে, মাত্র কয়েক বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরই বলা হচ্ছে, তো তাহলে একেবারে কাছেই 40-50 বছর আগে, তাহলে এই সময়ের মধ্যে এই আল্লাহর গজবগুলি এসছে, আর আল্লাহ এই জাতিগুলিকে ধ্বংস করেছে, এতে থেকে মক্কার লোকেরা শিক্ষা নেই না? শিক্ষা নেওয়া উচিত তাদের, আমাদেরকেও শিক্ষা নেওয়া উচিত। এই যে আমাদের সামনে সুনামি আর কত বড় বড় আজাব, এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো, শুনেছেন অনেকে হয়তো ভূমিকম্প হলো, এসব থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকে যদি তুরস্ক ভূমিকম্প হয়, তার আগে যদি জাপানে হয় তো কালকে আমার এলাকায় হইতে পারে না। হ্যাঁ, আজকে যদি কোথাও পানি এসে ভাসিয়ে নিয়ে চলে যায়, এক বছর আগে হইল এখানে জিদ্দাতে এসে যদি ভাসিয়ে নিয়ে চলে যায়, তো আপনাকে আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না? এই আজাব গজব আপনার এলাকা আপনার বাড়িতে আসতে পারে না? আল্লাহ বলছেন যে ওয়ালিল কাফিরিন আমসালুহা, কাফেরদের জন্য এইরকমই শাস্তি রয়েছে। এইরকম পাপিষ্ট যারা, পাপিষ্ট তাদের জন্য শাস্তি রয়েছে। তবে নেক লোক ভালো মানুষ যদি এইরকম আজাবে ধ্বংস হয়, তাহলে তাদের জন্য শাহাদাতের দরজা রয়েছে। নেক মানুষ, ভালো মানুষ, পরিষ্কার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, অনেক সময় আল্লাহ পাক পরীক্ষার জন্য, তারপরে কিছু পাপে পাপি লোকদের জন্য ঢালাহারে আজাব আসে, তাতে নেক লোকেরাও মারা যায়, কিন্তু সুম্মা ইউবাসুনা আলা নিয়াতি, নবী সাল বলেছেন তাদের নিয়তের উপর তারা কিয়ামতের দিন উঠবে। সৎলোক, নেক আমল করা লোক যদি হয়, তাহলে তারা শাহাদাতের মর্যাদা পাবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন যালিক বিআন্নাল্লাহ মাওলা আল্লাযিনা আমানু, এটা এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অভিভাবক। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফেরদের কোন অভিভাবক নেই, এমন কোন অভিভাবক নেই যে অভিভাবক তাদের নিশ্চয়তা দান করতে পারে তোমাদেরকে টিকিয়ে রাখবো। কখন তিনি আল্লাহ পাক এমন অভিভাবক মাওলা যিনি নিশ্চয়তা দান করছেন যে ইনতানসরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে। করলেন না? করলেন না। মক্কা বিজয় হয়ে গেল, কাফের নিশ্চিহ্ন হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়ে মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন। যালিকা বিআন্নাল্লাহ মাওলা আল্লাযিনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের মাওলা, অভিভাবক। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, এবং কাফেরদের কোন সত্যিকার অভিভাবক নেই। এইরকমই ঘটনা ঘটেছিল ওহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাফেরদের, সেই ঘটনাটি জানা দরকার। আবু সুফিয়ান তখন কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছিল। ওহুদের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমর সম্পর্কে জিজ্ঞাসা করল যে এরা কোথায়, তখন কোনো উত্তর পেল না। তাতে খুব খুশি হল যে এরা সবাই মারা গেছে। তখন সে খুশি হয়ে বলল আম্মা হাওলায় ফাকাদ হালাকু, এরা তো গেছে, এরা সব ধ্বংস হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরদাস্ত হল না। ওয়া আজাবাহু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন জবাবে কাযাবতা ইয়া আদু আল্লাহ, এ আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, তুমি মিথ্যা বলেছ। বাল আবকাল্লাহু লাকা মা ইয়াসুউকা, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বাকি রেখেছেন, অবশিষ্ট রেখেছেন এইসব বান্দাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর ওমরকে, যাতে তোমার পরিণতি খারাপ হবে। ওয়া ইন্নাল লাযীনা আদাদতা লাহিয়া, যাদের নাম তুমি আমি বলছিলে তারা সব সকলেই জীবিত রয়েছেন। ফাকাল আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বলেছিল ইয়াউমুন বিয়াউমিন ইয়াউমে বদর, বদরের দিন আমরা হেরেছিলাম, ওর বদলা আমরা নিতে পেরেছি, পরিশোধ নিতে পেরেছি। বলে হার বসে জাল, আর যুদ্ধ এরকমই হয়ে থাকে। তারপরে সে স্লোগান দিয়েছিল, বলেছিল অউল হোবাল, হোবালের জয়, অউল হোবাল, হোবালের জয়। আজকাল যে অনেক বাতিলপন্থীরা জয় গান গিয়ে থাকে, এটা আবু সুফিয়ানের ওই কুফরি যুগের স্লোগান, বাতিল যারা স্লোগান দিয়ে থাকে, হকের স্লোগান না দিয়ে, কোরআনী মাহাদিস স্লোগান না দিয়ে, অউল হোবাল, অউল হোবাল, হোবালের জয়, হোবালের জয়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ বলেছিলেন আলা তুজিবু, তোমরা জবাব দাও না কেন, এটা জবাব দাও। ফাকাল, তখন সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামা নাকুল, কি বলে জবাব দেব, কারণ জবাব শরীয়তের জানতে হবে, আর জানার উৎস হচ্ছেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ওহী তার উপর আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু, তোমরা বলো আল্লাহু আলা ওয়া আজাল, আল্লাহ হচ্ছেন মহান এবং সবচেয়ে বড় সম্মানের অধিকারী। সুম্মাকাল আবু সুফিয়ান, তারপর আবু সুফিয়ান আর একটি স্লোগান দিয়েছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবী রয়েছে, তোমাদের কোন উজ্জা নেই, সুতরাং আমাদের এই উজ্জাই আমাদের ইজ্জত দিয়েছে, উজ্জাই আমাদেরকে আজকে বিজয় দান করেছে। এই ছিল কাফেরদের আকিদা, মুশরিকদের আকিদা, এই হচ্ছে পৌত্তলিকদের আকিদা, এই হচ্ছে কবর মাজার পূজারীদের আকিদা। যে অমুক বাবা আমাদের রক্ষা করেছে, অমুক বাবা না থাকলে সবকিছু ধ্বংস হয়ে যেত, তাই না? তো এই আকিদা হচ্ছে জাহিলিয়তের যুগের মুশরিকদের আকিদা, যে অহদে আমরা লাভবান হতে পেরেছি, মুসলিমদের ক্ষতি করতে পেরেছি, কারণ আমাদের উজ্জা দেবী আছে আর মুসলিমদের উজ্জা দেবী নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জবাব দাও এদেরকে। কালু সাহাবরা বলেন, অমানা কুল, কি বলে জবাব দেবে ইয়া রাসূলুল্লাহ? কাল কুল আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা অভিভাবক, ওয়া লা মাওলা লাকুম, তোমাদের কোন মাওলা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া আছে মর্মে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। বহু বচন করে অনেকে বলে, যেমন এখানে তারা কোনোতে শুনে থাকেন আপনারা, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, হাদিসে এক বচন দিয়ে আছে, বলতে পারেন বহু বচন করে, আল্লাহ আমার নফসকে, আমার আত্মাকে তুমি তাকওয়া দান করো, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা, এবং তাকে পরিশুদ্ধ করো, পাক পবিত্র করো, আনতা খায়রু মান যাক্কাহা, এবং তুমি সর্বশ্রেষ্ঠ সত্তা যিনি পরিশুদ্ধ করতে পারো, পাক পবিত্র করতে পারো, কেউ পাক পবিত্র করতে পারে না আত্মাকে। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আল্লাহ তুমি হচ্ছ আমার আত্মার ওয়ালি অভিভাবক এবং তুমি হচ্ছ তার মাওলা, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমের আরো বেশ কিছু আয়াতে এই বিষয়গুলি উল্লেখ করেছেন, তার মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু বা ওয়ালি অভিভাবক, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, এরকম বেশ কিছু আয়াত রয়েছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের মুশরিক বিধর্মী, আল্লাহ প্রদত্ত দিন মানে না, বাস্তবায়ন করে না, তাদের বন্ধু হচ্ছে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, শয়তান। তারপর আল্লাহ পাকের সাথ করেছেন, ইন্না আল্লাহ ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দাখিল করবেন ওই সব লোকদেরকে যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্মশীল হয়েছে। মানে ঈমানের পরে নেক আমল অবশ্যই করতে হবে, ঈমানের প্রমাণ হচ্ছে ভালো আমল করা, নেক আমল করা। আর মুসলিম জীবনে প্রথম নেক আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, তারা পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ে প্রমাণ করতে হবে যে আমরা মুমিন। আল্লাহ বলছেন, যারা ঈমান নিয়ে এসছে এবং নেক আমলগুলি করেছে, তাদেরকে আল্লাহ দাখিল করবেন, প্রবিষ্ট করবেন জান্নাতিন, এমন বহু জান্নাতে, আল্লাহ বহু বচন উল্লেখ করেছেন জান্নাত, বহু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দাখিল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে, বিশাল জান্নাত আল্লাহ পাক দাখিল করবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ বা নহরসমূহ প্রবাহিত রয়েছে। পক্ষান্তরে কাফেরদেরকে আল্লাহ কি করবেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অস্বীকার করে মারা গেছে, আল্লাহকে অস্বীকার করেছে বা আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, অর্থাৎ মুশরিক হয়ে মারা গেছে, যে কোন রকমের কাফের হোক না কেন, আল্লাহ পাকের দিনের সুস্পষ্ট কোন বিধানকে অস্বীকার করেছে, যদিও জন্মসূত্রে মুসলিম, তারা কি করে, এত মত তাউন, তারা ভোগবিলাসে মত্ত থাকে। তাহলে কাফেরদের চরিত্র আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, যারা অস্বীকারী, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তাদের দুনিয়া সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলাদা। দুনিয়া সম্পর্কে মুসলিমের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে দুনিয়া হচ্ছে ক্ষণিকের জীবন, গন্তব্যস্থান নাই, লক্ষ্য উদ্দেশ্য নাই, আর আখিরাত হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। দুনিয়া সম্পর্কে মুসলিমের বিশ্বাস যে দুনিয়া হচ্ছে কর্মস্থল, এখানে কাজ করে যেতে হবে, এখানে যেমন মেহনত করব, কাজ করব, ভালো কাজ করব, ভালো ফল পাব। আর আখেরাত হচ্ছে প্রতিফলের জগৎ, সেখানে রেজাল্ট পাওয়া যাবে, দুনিয়া আল্লাহ রেজাল্ট দেবেন না, আমি নামাজ পড়লে আপনাকে খুব ভালো খাওয়াবেন আল্লাহ, আর ভালো সুখে রাখবেন না, আল্লাহ পাকে কথা বলেন, তাহলে সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তাহলে দুনিয়া ফলের জগৎ নয়, এই জন্য আপনি দিন পালন করলে নগদ নগদ আল্লাহর কাছে ফল চাইবেন, আল্লাহ আমি নামাজ পড়ছি তারপরে কেন অভাব, নামাজ পড়ছি তারপরে কেন আমার কাজ নাই, নামাজ পড়ছি তারপরে কেন বালা মুসিবত অসুখ। তাহলে আপনি দুনিয়া সম্পর্কে আপনার ইমানই ঠিক হয়নি। দুনিয়া প্রতিফল জগৎ নয়, বদলার জগৎ নয়, যা এখানে আল্লাহ বদলা দিয়ে দেবেন, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, এখানে কর্ম করতে হবে, আখেরাত হচ্ছে বদলার জগৎ, সেখানে প্রতিদান দেওয়া হবে, আখেরাত হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, আখেরাত হচ্ছে বদলার জগৎ। সুতরাং দুনিয়া থেকে আপনাকে আমাকে সম্বল নিয়ে যেতে হবে আখেরাতকে লক্ষ্য উদ্দেশ্য করে, কারণ স্থায়ী ঘর আমাদের ভালো করতে হবে, সুন্দর করতে হবে, যাতে জাহান্নাম যাতে না হয়, আখিরাত সম্পর্কে মমিনের ধারণা যে সেখানে জান্নাত জাহান্নাম আছে, দুটো স্থান আছে। মানুষ মরে গেলেই সেখানে এক্সপায়ার হয়ে জানে, যেমন আজকাল এক্সপায়ার, অমুক এক্সপায়ার করলো, এক্সপায়ার হয় না, বরং দুনিয়া শেষ হলো কিন্তু তার স্থায়ী জগৎ শুরু হয়ে গেল, আখিরাত শুরু হয়ে গেল। এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি, মুসলিমের ইমান আকীদা বিশ্বাস। পক্ষান্তরে কাফের, কাফেরের মত হয়ে গেলে এক্সপায়ার হয়ে যায়, আর কিছু থাকে না, তাই না? বলছিলাম যে কাফেরের দুনিয়ায় হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য এক, সুতরাং যা কিছু করতে হবে দুনিয়াতেই করতে হবে, মারপিট করে হোক, খুন করে হোক, আর জুলম অত্যাচার করে হোক, দুনিয়া হাসিল করতে হবে। সুতরাং এই জন্য চুরি, ডাকাতি, চিন্তায় অন্যায়, বেমানি, আর সেটা চারিত্রিক ব্যাপার, লোকে ভালো বলবে সেজন্য হয়তো কিছু খারাপ কাজ করলাম না, এরকম ধারণা। কিন্তু এখানে অন্যায় কাজ করলে, কারো কেউ হক নষ্ট করলে, আর কেউ ধরার আছে, এইরকম ধারণা কাফেরের নেই, অবিশ্বাসীর নেই। মুসলিম এবং কাফেরের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য, দুনিয়া হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, আর দুনিয়া হাসিল করার জন্য যে কোনো উপায়ে দুনিয়া, পয়সা, গদি, নেতৃত্ব, স্বার্থ হাসিল করতে হবে, এটা হচ্ছে কাফের ধারণা। পক্ষান্তরে মুসলিমের ধারণা এর থেকে একেবারে ভিন্ন না, প্রত্যেকটি কথা, কাজের নড়া চড়ার হিসাব হবে, সুতরাং দুনিয়াতে যা কিছু করছি চিন্তা করে করতে হবে, এটা হচ্ছে মুসলিমের চিন্তা। মানুষ মরে গেলে এক্সপায়ার হয়ে যায়, এটা কাফের ধারণা, শেষ, কিছুই করতে পারলো না, লোকটা দুনিয়া থেকে চলে গেল, অথচ আল্লাহ আল্লাহ ধর্মী, কিছুই করতে পারলো না, নিজের ছেলে মেয়েদের জন্য কিছু রেখে যেতে পারলো না, ব্যবসা করতে পারলো না, ছেলেরা সব অভাবই থেকে গেল, এই ধরনের কথা, এগুলি কাফেরদের কথা। মুসলিমরা অনেকে বলে কি করলেন জীবনে, হ্যাঁ বলে না, কি করলেন সারা জীবনটা কাটি, কি করলেন, এটা কাফেরদের কথা। হ্যাঁ, সে যদি নামাজ না করে থাকে, ইবাদত বন্দেগি না করে থাকে, ফরজ ওয়াজিব আদায় না করে থাকে, হারাম নাজায়েজ থেকে না বেঁচে থাকে, তাহলে বাড়ি ঘর তৈরি করতে পারলো না, লোক বিলাসের সামগ্রী জমা করতে পারলো না, ছেলে মেয়েদের জন্য কিছু রেখে কি করলেন, কিছুই তো করতে পারলেন না, ছেলেদের মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারলেন, কি করলেন, কাফেরদের কথা। কারণ কাফেরদের তারিখ হচ্ছে এই দুনিয়া, কাফের, আল্লাহ বলছেন কাফের মত্ত অনেক, এরা ভোগ বিলাসে মত্ত, ভোগ বিলাস কিসে হাসিল হবে সেই চিন্তা তাদের, কি করলে, কি পড়লে, কিভাবে চললে বেশি টাকা হাসিল হবে, বেশি বড় নেতৃত্ব পাবো, এইসব চিন্তা তাদের, ইয়াতামত্ত ভোগ বিলাসে মত্ত থাকে। ওয়া কুলুনা কামা তাকুলুল আনাম, এবং তারা ভক্ষণ করে খায় দায় যেমন চতুষ্পদ জন্তু, যেমন জন্তু জানোয়ারে ভক্ষণ করে তেমনই ভাবে কাফেররা ভক্ষণ করে। তাহলে জন্তু জানোয়ারের মতো ভক্ষণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, নিন্দা করেছেন, তাই না? কাফেরদের পানাহারের তরিকা হচ্ছে জন্তু জানোয়ারের মতো, মুসলিমের পানাহারের তরিকা জন্তু জানোয়ারের মতো হবে না। কোন দিক থেকে? হালাল হারাম বাছাইয়ের দিক থেকে। মুসলিম হালাল হারাম বাছাই করে চলবে, জন্তু জানোয়ার হালাল হারাম বলে কিছু নেই, কাফের ওই রকম হালাল হারাম বৈধ অবৈধ বলে কিছু নেই, একটা দিক। আর কোন দিক হতে পারে? খাওয়ার তরিকা, খাওয়ার তরিকাতে যেমন মুসলিম ডান হাতে পান করে, মুসলিম বসে খায়, আল্লাহ তুলনা করেছেন জন্তু জানোয়ারের সাথে, জন্তু জানোয়ার কোনদিন দেখেছেন বসে খায়? গরু ছাগল বসে খেতে দেখেছেন নাকি? হ্যাঁ, যত জন্তু জানোয়ার আছে সবগুলি দাঁড়িয়ে খায়, তাই না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাঁড়িয়ে খেতে নিষেধ করেছেন, দাঁড়িয়ে খেতে নিষেধ করেছে। এই ধরনের ক্ষেত্রে খাওয়া দাওয়া, যদি এই বিষয়টিকে অনেক হালকা মনে করে, হালকা নয়, আল্লাহ বলছেন কাফিররা জন্তু জানোয়ারের মতো খায়, তাহলে মুসলিম জানোয়ারের মতো খাবে না, আর জানোয়ার কখনো বসে খায় না, জন্তু জানোয়ার দাঁড়িয়ে খায়, সুতরাং কোন মুসলিম দাঁড়িয়ে খাবে না, নবী করিম সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে এই মর্মে, দাঁড়িয়ে খেতে নিষেধ করেছেন, দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছে, একমাত্র জমজমের পানি ছাড়া, আর একমাত্র উজু করার পরে যে বেঁচে থাকা পানি, এই পানি ছাড়া আর কোন ক্ষেত্রে নবী সাল্লামের পান করার ক্ষেত্রে কোন হাদিস নেই যে কখনো কিছু পান করেছেন দাঁড়িয়ে। অনেকে মনে করে যে জমজম পান করা বা উজুর পানি পান করা দাঁড়িয়েই শুননত, দাঁড়িয়ে শুননত, নবী সাল্লাম তখন দাঁড়িয়ে পান করেছে যেন জায়েজ আছে আপনার জন্য, কিন্তু হয়তো বসেছিলেন আর জমজম পান করার জন্য দাঁড়িয়ে যাবেন কিছু লোকেরা যেমন করে, এটা ভুল। যে অবস্থায় আছেন সেই অবস্থায় জমজম পান করবেন, যে অবস্থায় আছেন সেই অবস্থায় উজুর পানি পান করবেন, যদি দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে পান করেন, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ আছে সেই জন্য। তারপরে খাওয়া দাওয়া বা দুনিয়ার ভোগবিলাস সম্পর্কে দৃষ্টিভঙ্গি, তাই না? জন্তু জানোয়ারের খাওয়া দাওয়া কি জন্য বা ভোগবিলাস এসব কিসের জন্য? তার মধ্যে দুটো শক্তি আছে, একটা পেটের খিদে, একটা যৌন খিদে। হ্যাঁ, যৌনের ক্ষুধা আছে আর একটা পেটের ক্ষুধা আছে, এই দুটি ক্ষুধা দূর করতে চায় জন্তু জানোয়ারে। কাফেরেরও এই দুটি ক্ষুধা আছে, এই দুটি ক্ষুধা দূর করতে চায়, কাফেরও পেটে খেতে চায় আর কাফেরও তার টার্গেট হচ্ছে যে যৌন চাহিদা আছে তা দূর করতে চায়, যেখান থেকে হোক না কেন, জেনা হোক আর স্ত্রীর সাথে হোক, হস্তমৈথুন করে হোক আর সমকামিতা করে হোক, যে কোনো ভাবে, কিন্তু না, মমিন এই কাজ করে না, এটা কাফের করতে পারে। কারণ কাফের জীবনযাপন করে জন্তু জানোয়ারের মতো, আর জন্তু জানোয়ার পেট পূরণ করে আর যৌন ক্ষুধা দূর করে। সুতরাং মুসলিম কখনো হস্তমৈথুন করবে না জন্তু জানোয়ারের মতো, মুসলিম কখনো সমকামিতায় লিপ্ত হবে না জন্তু জানোয়ারের মতো, মুসলিম কখনো জেনা ব্যবিচার করবে না জন্তু জানোয়ারের মতো, যে কোনো জায়গায় গিয়ে ভিড়ে গেল না। মুসলিমকে আল্লাহ পাক পবিত্র জীবন যাপন দান করেছেন, ফুরুজহিম হাফেজুন, যারা নিজের লজ্জা স্থানের হেফাজত করে, সুরক্ষা করে, কাফের লজ্জা স্থানের হেফাজত করে না। এইরকমই জন্তু জানোয়ার লজ্জা স্থানের হেফাজত করে না, আল্লাহ পাক কাফেরকে জন্তু জানোয়ার সাথে তুলনা করেছেন। মমিন কি করে? ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফেজুন, তার আগে আল্লাহ বলছেন কাদাফালাল মমিন, মমিন ওরা। সূরা মুমিনের প্রথম দিকে কয়েকটি আয়াতে আল্লাহ পাক মমিনদের বেশ কিছু গুণ, দশের বেশি গুণ উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে তারা লজ্জা স্থানের হেফাজতকারী, সুরক্ষাকারী। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীর সাথে, স্ত্রীর সাথে পুরুষরা আর মহিলারা স্বামীর সাথে। এখানে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, হালাল ক্ষেত্র দিয়েছেন, হালাল রুজি দান করেছেন তাদের। আল্লাহ পাকের সাদ করছেন যে ভোগ বিলাসে মত্ত থাকে কাফেররা আর তারা খাই দায় জন্তু জানোয়ারের মতো, শেষ পরিণাম কি হবে? কারণ তাদের দুনিয়া সম্পর্কে ধারণা ঠিক ছিল না, আখেরাত সম্পর্কে তাদের কোনো বিশ্বাস ছিল না বা কোনো কর্মতৎপরতা মেহনত ছিল না আখেরাতের ঘর সুন্দর করার জন্য, সেই জন্য ওয়ান্নার মাসওয়াল্লাহুম, জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াকাইয়্যিম মিন ক্বারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতান মিন ক্বারিয়াতিকা আল্লাতী আখরাজাতকা আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, ওয়াকাইয়্যিম মিন ক্বারিয়াতিন, কাইয়্যিম মানে অনেক, বহু বহু জনপদ রয়েছে বা ছিল, কাইয়্যিম মিন ক্বারিয়াতিন, বহু জনপদ, জনপদ মানে গ্রাম শহর যেখানে জনপদ বাস করে, ওয়াকাইয়্যিম মিন ক্বারিয়াতিন, বহু জনবস্তি রয়েছে বা জনপদ রয়েছে, হে আশাদ্দু কুওয়াতান মিন ক্বারিয়াতিকা, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জনপদের অধিবাসীরা তোমার জনপদের অধিবাসীদের তুলনায় অনেক শক্তিশালী ছিল। নবী সাল্লাম জনপদ কি ছিল? নবী করিম সাল্লামের বাসস্থান, জন্মভূমি কি ছিল? মক্কা। আল্লাহ বলছেন মক্কায় যেসব লোকেরা রয়েছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইব, রাবিয়া, কুরাইশ বা মক্কার কাফের নেতারা, তাদের শক্তিশালী বহু গ্রামের লোকেরা ছিল, বহু শহরের লোকেরা ছিল। আমি তাদের সম্পর্কে কি করেছিলাম? আহলাক নাম, তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। তোমার জনপদের লোকেরা আখরাজাতকা, তারা তোমাকে বের করেছে তোমার শহর থেকে, মক্কা থেকে তোমাকে নির্বাসিত করেছে, বিতাড়িত করেছে। তাদেরকে শুনিয়ে দাও, আহলাক নাহম, যারা এদের চাইতেও, তোমার বংশধর, তোমার গ্রামবাসী, তোমার শহরবাসী চাইতেও শক্তিশালী ছিল, তাদের বহু শহরকে আমি বহু দেশকে ধ্বংস করেছি, আহলাক নাহম, ফালা নাসির আল্লাহ, তখন তাদের কেউ সাহায্য করতে আসতে পারেনি। আমি যখন আল সম্প্রদায়কে ধ্বংস করি কোন সাহায্যকারী আসতে পারে না, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করি কোন সাহায্যকারী আসতে পারে না, লুত সম্প্রদায়কে ধ্বংস করি কেউ সাহায্য করতে আসতে পারেনি, নূহ আলাইহিস সালামের জাতিকে যখন ধ্বংস করি কেউ সাহায্য করতে আসতে পারেনি। এ তো দু চারটা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দেওয়ার জন্য মানব জাতির সংশোধনের জন্য কোরআনে কারিম উল্লেখ করেছেন, কিন্তু মানব জাতির ইতিহাসে এরকম বহু ঘটনা ঘটেছে, বহু গ্রাম, বহু দেশ, বহু শহর, বহু অঞ্চলকে আল্লাহ এইভাবে ধ্বংস করেছেন যারা বড়ই শক্তিশালী ছিল মক্কার লোকদের চাইতে। আল্লাহ পাক এতে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বাস দিয়েছেন দুর্বল হয়ে যেও না, তোমার জন্য রাস্তা খুলল, তেমনি মক্কার মুশরিকদেরকে সতর্ক সাবধান করা হয়েছে, সাবধান হয়েছে তোমাদের চাইতে বড় বড় শক্তিশালী ছিল কাফেররা, পাপিষ্টরা, গুনাহগাররা, তাদেরকে আমি ধ্বংস করেছি। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। আচ্ছা বলো তো, যেই ব্যক্তি তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়েছে, বাইয়িনা মানে সুস্পষ্ট দলিল, এখান থেকে বয়ান বলে, বয়ান মানে সুস্পষ্টভাবে যার কথা বুঝতে পারে সেটা হচ্ছে বয়ান। হাজা বয়ান উল্লিন নাস, আল্লাহ কোরআনে কারীম সম্পর্কে, এটা হচ্ছে মানব জাতির জন্য বয়ান, সুস্পষ্ট বাণী। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, আচ্ছা বলো তো, যেই ব্যক্তি তার রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে, অর্থাৎ একজন মুমিন, বিশ্বাসী মুসলিম, যে আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক জীবন যাপন করে, সে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর রয়েছে, এলেমও আছে, জ্ঞান আছে, আর জ্ঞান মোতাবেক বিশ্বাস আছে, আর বিশ্বাস মোতাবেক আমল আছে। বিশ্বাস করার জন্য প্রথম জ্ঞান লাগবে, নলেজ লাগবে, এলেম আছে, আর এলেম যা আছে, যা শিখেছে তা বিশ্বাস করে, তার প্রতি ইমান আছে, আর যার প্রতি ইমান আছে তা মোতাবেক আমল করে, এ হল আসল মুসলিম, সে হচ্ছে মুমিন। এই এক শ্রেণীর লোক, এই লোকেরা কি বা এই ধরনের লোকে কামান ওই ব্যক্তির মতো হইতে পারে, জুইয়েন আলাহু সু আমালিহি, যার জন্য খারাপ কাজগুলিকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, শয়তান সুসজ্জিত করে পেশ করেছে, হারাম খেতে ভালো লাগে, হারাম কাজ করতে ভালো লাগে, জেনা ভালো লাগে, নামাজ ছেড়ে ঘুমাতে ভালো লাগে, শির কুফুরি করতে ভালো লাগে, বিদাত করতে ভালো লাগে ইত্যাদি, কামান ওই ব্যক্তির মতো কি হইতে পারে, সেই ব্যক্তি যে ব্যক্তি সুস্পষ্ট দলিলের ওপর রয়েছে ওই ব্যক্তির মতো হইতে পারে, যার জন্য তার খারাপ কাজকে সুসজ্জিত করা হয়েছে, ওয়াত্তাবাউ আহওয়া আহম, এবং সেসব লোকেরা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, যারা কুপ্রবৃত্তির অনুসরণকারী, আর খারাপ কাজকে ভালো লাগে তাদের করতে, তারা কি ওই ব্যক্তির মতো ভালো হইতে পারে, ওই ব্যক্তির মর্যাদা পেতে পারে, যেই ব্যক্তি সুস্পষ্ট দলিল প্রমাণের উপর রয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল মানব জাতিকে তাহলে এই ক্ষেত্রে দুই ভাগে ভাগ করেছেন, একদল যারা এলম আছে, ইমান আছে, আমল আছে, সুস্পষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সেই মোতাবেক জীবনযাপন করে, আর এক দল যাদেরকে খারাপ কাজ ভালো লাগে, কুপ্রবৃত্তির অনুসরণ করে। দুই দল কি সমান হইতে পারে? আল্লাহ বলছেন কখনো সমান হইতে পারে না। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আচ্ছা বলো, যারা জানে আর যারা জানে না, দুই দল সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। হ্যাঁ, তারপরে হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যে অন্ধ আর যে দেখে চোখওয়ালা, দুটো কি সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের কাজ যারা করেছে, জাহান্নামের অধিবাসী আর জান্নাতি যারা, দুই দল কি সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না, না দুনিয়াতে সমান, না আখেরাতে সমান, আল্লাহ পাকের কাছে সমান, না জ্ঞানবান মানুষের কাছে সমান, কখনো জ্ঞানবান মানুষের কাছে সমান নাই। সেই জন্য আপনি আপনার দুনিয়ার ক্ষেত্রে আমরা সকলে পরামর্শ নিই, পরামর্শ নিই না, সকলের কাছে পরামর্শ নেব সমানভাবে না, কখনো আপনিও নেন না আমিও নিই না, আমি আমার বংশের মধ্যে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে, আমার বন্ধু বান্ধব মহলে যাদের মনে করি যে তাদের পরামর্শ আমার জন্য নতুন দিগন্ত খুলতে পারে, আর যেগুলি হয়তো আমার চিন্তা আসেনি, তার কাছে পরামর্শ নেব, আপনি ওই রকম জ্ঞানীদের কাছে পরামর্শ নেবেন। তাহলে পরামর্শের ক্ষেত্রে যেখানে আপনি পার্থক্য করছেন যে সবার কাছে সমানভাবে পরামর্শ নেওয়া যাবে না, এটা হচ্ছে ইসলাম, আর এই পরামর্শকে আরবিতে সুরা বলা হয়। তাহলে সুরা মানে গণতন্ত্র নয়, সুরা মানে গণতন্ত্র নয়, যেখানে জাহেল আর আলেম সমান, হ্যাঁ, আল্লাহর ওলি আর শয়তানের ওলি সমান, কাফের আর মোমিন সমান, সৎ আর অসৎ সমান, শিক্ষিত অশিক্ষিত সমান, এটা ইসলাম নয়। ধোকা দেওয়ার চেষ্টা করবে না। এক শ্রেণীর লোকেরা ধোকা দেওয়ার চেষ্টা করেছে আজকাল মুসলিম সমাজের লোককে। আল্লাহ কোরআনে বলেছে গণতন্ত্রের কথা কোথায়, আমরহুম শুরা বাইনহুম, মুসলিমদের কাজ সম্পাদিত হয় মশওয়ারা পরামর্শের মাধ্যমে। আরে মশওয়ারা কার কাছে নেই, নেবেন ফাসেকের কাছে, বেশ্যার কাছে পরামর্শ নিতে যাবেন যে আমার মেয়ের কার সাথে বিয়ে দেব? হ্যাঁ কখনো নেবেন না। আপনি লম্পটের কাছে পরামর্শ নেবেন যে ভাই আমি কোথায় বিয়ে করব? কখনো পরামর্শ নেবেন না। তাহলে এইভাবে এক শ্রেণীর লোকেরা কোরআন এবং হাদিস কিছু শিখেও তারা মুসলিম জাতিকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে, তাদের ধোকা থেকে বাঁচার চেষ্টা করে। আল্লাহ পাক যেন তৌফিক দান। তারপরে আল্লাহ পাক জান্নাতের কথা উল্লেখ করেছেন, জান্নাতের নহরের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন মাসালুল জান্নাতি আল্লাতি উয়িদাল মুত্তাকুন, সেই জান্নাতের বিবরণ। এখানে মাসাল মানে হচ্ছে গুণাবলী বা বিবরণ, মাসাল মানে দৃষ্টান্ত শাব্দিক অর্থ, কিন্তু এখানে তাফসীর মাসাল হচ্ছে সিফাতুল জান্নাহ। মাসালুল জান্নাহ মানে সিফাতুল জান্নাহ, জান্নাতের গুণাবলী হচ্ছে আল্লাতি উয়িদাল মুত্তাকুন, যে জান্নাতের প্রতিশ্রুতি করা হয়েছে আল্লাহ ভীরুদের সাথে, সংযতদের সাথে, পাপমুক্তদের সাথে। মুত্তাকুন মানে যারা বেঁচে থাকে গুনাহ থেকে, তাদের সাথে। গুনাহ মানুষের হয় দুই দিক থেকে, এক আল্লাহ যা নিষেধ করেছেন তা করলে বা তা বললে, আল্লাহ যা বলা নিষেধ করেছেন করা নিষেধ করেছেন তা করলে বা বললে গুনাহ হয়, আর গুনাহ আল্লাহ যা করতে বলেছেন তা না করলে, তাই না? তাই মুত্তাকি শুধু পাপ থেকে মানে যেগুলি আল্লাহ নিষেধ করেছেন সেগুলি থেকে বাঁচলো, আর যেগুলি আদেশ করে সেগুলি করলো না, মুত্তাকি হইতে পারবে না। অর্থাৎ আরো খুলে যদি বুঝতে চান, এভাবে বুঝতে পারেন, একটা লোক বিছানা করে না, এদিক থেকে চরিত্র নষ্ট করে না, একটা লোক হারাম খায় না, একটা লোক কারো বেইমানি করেন না, এক পয়সা কারো কাছ থেকে ধার নিয়ে মেরে খায়নি বা কোন রকম মেরে খায়নি, কিন্তু নামাজ পড়েন না, কি বলবেন মুত্তাকি? কখনো মুত্তাকি না। কিন্তু আমাদের জাহেলি সমাজে লোকটা খুব ভালো, খুব ভালো লোক, কারো কাঁচা আইলে পা দেয় না, কাঁচা আইলে বুঝেন তো, কিছু বলে কারো কাঁচা আইলে পা দেয় না, খুব ভালো লোক। আর ওর সাথে যদি খুব ভালো বলনে বলা হয় তাহলে বলে শুধু নামাজটা পড়ে, সবই ভালো শুধু নামাজটা পড়ে, কিছুই করে না, কি কাজে আসবে সব, কোনো কাজে আসবে। যেমন শুধু নামাজ পড়ে আর আখলাক চরিত্র গঠন না করে মুসলিম হওয়া যাবে না, আল্লাহর কাছে রেহাই পাওয়া যাবে আল্লাহর আজাব থেকে, তাহলে শুধু আখলাক চরিত্র দিয়ে রেহাই পাওয়া যাবে না যদি নামাজ না থাকে। সুতরাং মুত্তাকিকে যেই ব্যক্তি আল্লাহ পাকের আদেশগুলি পালন করে, ফরজ ওয়াজিব পালন করে, আর মুত্তাকি ওই ব্যক্তি যেই ব্যক্তি হারাম নাজায়েজ কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, আর তারপরে নিজের তাকওয়াকে আরো বৃদ্ধি করার জন্য সুন্নাত মুস্তাহাব কাজ বেশি বেশি করে, অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকে, সন্দেহের ঊর্ধ্বে থাকে, সংশয়ের ঊর্ধ্বে থাকে, যেখানে দ্বিধাদ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে আমি যাবো, দ্বিধাদ্বন্দ্বে আমি যাবো না, সন্দেহের কাজ আমি যাবো না। আল্লাহ পাক বলছেন যে মুত্তাকিনদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, তাহলে মুসলিমদের সাথে ওয়াদা করেছেন আল্লাহ কথা কোথাও বলেননি, জান্নাতের ওয়াদা মুত্তাকিনদের সাথে করেছেন। সারে ওয়েলা মাকসারা তিমের রব্বিক ওয়া জান্নাতিন আরযুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন জান্নাতে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে, এখানে আল্লাহ বলেছেন লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের, সংযত পাপ মুক্তদের জন্য। এখানে আল্লাহ বলছেন ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের সাথে, ফিহা আনহারুন নিম্মা, তাতে আনহার রয়েছে, আনহার ওয়াহেদ না জামা, জামা কিসের? নাহরের জামা, নাহর মানে একটি নদী আর আনহার মানে বহু নদী, তাহলে ফিহা আনহার মিম্মাইন, এই জান্নাতে বহু নদী রয়েছে, বহু নদ নদী রয়েছে, মিম্মাইন পানির, এমন পানির, গায়রে আসেন, গায়ের মানে না আর আসেন মানে পচা সড়া, পচা সড়া পানি নয়, নির্মল পানি, স্বচ্ছ পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি, দুনিয়ার পানি, দুনিয়ার পানি পুকুরে নদীতে তো ময়লা আবর্জনা থাকে, থাকে না, জলাশয় ময়লা আবর্জনা থাকে, এমনকি গেলেনে ভালো পানি দশ বিশ দিন এক মাস ভরে রেখে দেন, পানি খারাপ হয়ে যায়, পানি খারাপ হয়ে যায় না, সে পানি পান করলে আপনার ক্ষতি হবে। আল্লাহ পাক রব্বুল আলমিনের যে জান্নাতের পানি, জান্নাত তৈরি হয়ে আছে না হবে, হ্যাঁ হয়ে আছে, জান্নাত তৈরি হয়ে আছে, তখন জান্নাতের নহর ও নদী নালাও তৈরি হয়ে আছে, তারপরে সেই পানি গাইরে আসেন, কখনো পচা সরা হবে না, দুর্গন্ধযুক্ত হবে না, নির্মল স্বচ্ছ পানি হবে। ও আনহারু মিন লাবানিন, তার বেশ কিছু নহর হবে, অনেক নদ নদী হবে, মিন লাবানিন দুধের, দুধের নদী হবে। আর দুনিয়ার দুধ, দুনিয়ার দুধ গাভী মহিষ বা উট বকরির পেট থেকে আসে, কত ময়লা আবর্জনার মাঝখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ পাকের খাস রহমতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে। ওর সাথে পাশাপাশি রক্ত আছে, পাশাপাশি পায়খানা আছে, পেশাব আছে, সবগুলির মাঝখান থেকে দুধ বেরিয়ে আসছে, দুনিয়ার দুধ। তারপরও কত রুচিকর এই দুধ, আর কত এতে শক্তি রয়েছে মানুষের শরীরের জন্য, কত বড় আল্লাহ পাকের নিয়ামত যে দুধ পান করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিখেছে, এর চেয়ে বড় নিয়ামত আর দুনিয়াতে হইতে পারে না, দুনিয়ার খাদ্যের নিয়ামতের মধ্যে। সুতরাং আল্লাহ বারেক লানা ফিহে ওয়া যিদনা মিনহু বলবে, আল্লাহ এ দুধে আমার বরকত দাও, ওয়া যিদনা মিনহু, আর এটা আরো বেশি দাও, এই দুধ আরো বেশি দাও, এই দোয়া করতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পক্ষান্তরে যতই ভালো খাবার খান না কেন, যতই মুরগা মুসাল্লাম খান আর বিরিয়ানি খান আর দুনিয়ার যে কোনো খাবার খান না কেন, আল্লাহ বারিক লানা ফিহি ওয়া আতিমনা খাইরাম মিনহু, আল্লাহ আমার এই খাবারে বরকত দাও, যতই ভালো খাবার হোক, ওয়া আতিমনা খাইরাম মিনহু, আর এর চাইতে ভালো খাবার, এর চাইতে ভালো আমাকে খাবার দিও, কিন্তু দুধের ক্ষেত্রে এর চাইতে ভালো খাবার দিও, এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেননি আর দোয়া শেখান। তারপরও এই দুধে দুনিয়ার দুধের তুলনায় জান্নাতের দুধ কত সুন্দর হবে, যে দুধ কোন ময়লা আবর্জনার আশপাশ থেকে বেরিয়ে আসবে না, দুধের নহরই রয়েছে, নদ নদী রয়েছে। ওয়ানহারু মিন লাবানিন লামিয়া তাগাইয়ার তাআমুহু, যার স্বাদ অপরিবর্তনীয়, লামিয়া তাগাইয়ার তাআমুহু, তার স্বাদ পরিবর্তন হবে না, কারণ দুধ এক্সপায়ার হয়ে গেলে, এক্সপায়ার হওয়ার আগে অনেক সময় নষ্ট হয়ে যায়। দই দেখেছেন, দই বা এই লাবানগুলি এখনো ডেট আছে, গরমে একটু রেখে দিয়েছেন, ফ্রিজের বাইরে গরমে রেখে দিয়েছেন, কেমন হয়ে গেছে, স্বাদ খারাপ হয়ে গেছে, খেতে পারছেন না, রুচি হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর, কুটি কুটি বছর, আল্লাহ জানে কতদিন ধরে আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, আর সেখানে এই দুধের নহর গুলি তৈরি হয়ে আছে, লামিয়া তাগাইয়ার তাআমুহু, কিন্তু এই দুধের স্বাদ অপরিবর্তনীয়, কোন রকমের পরিবর্তন করবে না। ওয়া আনহারু মিন খামরিন, আর তৃতীয় নহর হবে কিসের, মদের নহর হবে, খামর, জান্নাতি মদ, দুনিয়ার মদ নয় যেই মদ হারাম, দুনিয়ার মদ নয় যেই মদ খেলে মাতলামি করে হুশ হারিয়ে দেয়, দুনিয়ার মদ নয় যেই মদ উম্মুল খাবায়েস, সমস্ত পাপের মূল জড়, সুতরাং এই মদ খেয়ে সমস্ত পাপ হইতে পারে, শিরিক কুফরি মূর্তি পূজা জেনা ব্যভিচার মা বোনের সাথে জেনা যে কোনো পাপ হইতে পারে, কোন সব পাপ হইতে পারে, এই জন্য মদ খেয়ে উম্মুল খাবায়েস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। জান্নাতের মদ সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমের আয়াতে আয়াতে বলেছেন, লাফিহা গাউলুন, তাতে মাথার ব্যথা হবে না, দুনিয়ার মদ খেয়ে মাথার ব্যথা, মাথা চক্কর দেওয়া, মাথা ঘোরা শুরু হয়, উল্টে পড়ছে, আচার খাচ্ছে, পড়ছে, উঠছে, পড়ছে, দেখেছেন, লাফিহা গাউলুন, তাতে মাথার ব্যথা হবে না আর মাথাও ঘুরবে না, বলা হম যে ফোন, আর তাতে মাতলামিও করবে না, হুশ হারাও হবে না, এমন মদ হবে, লাযযাতিল্লিশ শারবিন, পানকারীদের জন্য বড়ই সুস্বাদু হবে, ও আনহারুম মিন আসালিল মুসাফফা, আর চতুর্থ নহর হবে, অনেক নদ নদী হবে, নহর হবে, মিন আসালিন, এমন মধুর মুসাফফা যা পরিশোধিত, পরিশোধিত সাফা ইউসাফ মানে সাফ সুতরা করা, সাফ ওখান থেকে সাফ বলি, মুসাফফা মানে পরিশোধিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার প্রকারের বহু নহর তৈরি করে রেখেছেন জান্নাতের জন্য। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, শুধু পানীয় নেই বরং সেখানে ফলমূলেরও অভাব নেই। ওয়ালাহুম ফিহা, আর জান্নাতীদের জন্য এই জান্নাতে, মিন কুল্লি সামারাত, সর্বপ্রকারের ফলমূল রয়েছে, মিন কুল্লি সামারাত আল্লাহ বলেছে, সমস্ত রকমের ফলমূল রয়েছে। ও মাগফিরাত মির রব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে মার্জনার ঘোষণা রয়েছে, মাফ করে দিলাম, আর এই ভয় নেই, আশঙ্কা নেই যে কোনোদিন বেরিয়ে যেতে হবে, আমরা এই প্রবাসে যতই ভালো কাজ করেন আর যতই আপনি একবারে হিরো হন আপনার কোম্পানিতে, একদিন এখান থেকে এক্সিট লেগে যেতে হবে, এই টেনশন মাঝে মধ্যে রাতে ধরে কি জানি কখন যেতে হয়, যত বড় স্যালারি থাক না কেন। তারপরে দেশে চলে গিয়েও নিজের বাড়িতে ঘুমাইছেন, তারপরও মাঝে মধ্যে চিন্তা, এত সুন্দর বাড়ি করলাম, এত সুন্দর ছেলে মেয়ে, এত নিয়ামত, এত সুন্দর স্ত্রী, তার কখন যে মতের পরোয়া চলে আসি আর এই বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে, এই টেনশন মাঝে মাঝে আসে, তাই না? জানি না কয়দিন যে থাকতে পাবো, বাড়ি তৈরি করলাম, বয়স হয়ে গেছে 50, আর বাঁচবই বা কয়দিন, মাঝে মধ্যে চিন্তা আসে না, আসে না? তাহলে দুনিয়াতে চিন্তা আছে যেখানে থাকেন না কেন, আর জান্নাতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মার্জনার ঘোষণা হয়ে যাবে, আর শুনে লাও খুলুদুল ফালামত, মতও আসবে না, চিরকাল থাকবে, জান্নাতিদের খুশির শেষ থাকবে না, জাহান্নামীদের দুঃখের শেষ থাকবে না। জাহান্নামী আকাঙ্ক্ষা করে মতে যে মরে গেলে আগুন থেকে বাঁচতাম, আর মত হবে না। আর জান্নাতি একটু মাঝে মধ্যে চিন্তা আসতে পারে, কি জানি এত সুন্দর আরামের জীবন থেকে কখনো বেরিয়ে যাওয়ার হুকুম হয় নাকি, কোন ভুলে আল্লাহ আবার ধরে নেন নাকি, আল্লাহ বলছেন রবের পক্ষ থেকে মার্জনার ঘোষণাও হয়ে যাবে, যা কিছু হয়েছে মাফ করে দিলাম তোমাদের। এই লোকেরা কি ওদের মতো হইতে পারে যারা চিরকাল জাহান্নামে থাকবে, যারা জান্নাতি, যাদের জন্য এইসব নিয়ামত আল্লাহ তৈরি করে রেখেছেন, এসব নহর আল্লাহ তৈরি করে রেখেছেন, তারা কি ওদের মতো যারা খালেদুন ফিন্নার চিরকাল জাহান্নামের অধিবাসী হবে, ওয়াসুকুমান হামিমা, এবং তাদেরকে উত্তপ্ত গরম পানি পান করানো হবে, ফাকাত্তা আমাহুম, সুতরাং তাদের নাড়ি ভুঁড়িগুলি ছিন্ন ভিন্ন করে দেবে, এই গরম পানি তাদের নাড়ি ভুঁড়িগুলি ছিন্ন ভিন্ন করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে জাহান্নামের বিবরণে, জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার গিয়ে গলায় এমন ভাবে আটকে যাবে নিচেও নামবে না উপরে আসবে না, মাছের কাঁটা যদি কারো গলায় লেগে যায় প্রথম চেষ্টা করে উগলিয়ে দেওয়া, তাই না, উগলি দি, পারলাম না উগলা দি, তখন দিদি একটা ভাতের মুঠো দি, হ্যাঁ নয় ভর্তার মুঠো দি, একটা চাপ দিয়ে রুটিতে দিয়ে ঢুকাই ছেলে ভিতরে ঢুকিয়ে দিই, কোনো তাতে আরাম পাবো, কিন্তু গলায় থাকলে উপায় নেই। এই বুদ্ধি সেখানেও করবে যখন এই জাক্কুম আর দাঁড়ি এসব কণ্টকযুক্ত খানা আটকে যাবে গিয়ে গলায়, তখন আল্লাহর কাছে বলবে যে দুনিয়াতে তো কাটা না হওয়ার জন্য আমরা পানি দিয়ে হোক আর খানা দিয়ে হোক ওরকম নামাইতাম, এখন কোন নামাইবার ব্যবস্থা হোক, ফসুকুমান হামিমান, তখন গরম পানি দেওয়া হবে, যে পানি দিয়ে নামাও, পানি চাইবে পানি দেওয়া হবে, পানি যেমনই যাবে পেটে নাড়ি ভুঁড়ি যা কিছুর ছিল পাকস্থলী সব ছিন্ন ভিন্ন হয়ে গলি নেমে যাবে, সুবহানাল্লাহ। তাদের নাড়ি ভুঁড়িগুলি সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে গরম পানি যখন পেটে যাবে। কমিন হুম্মাই আস্তামি ওই লাইক, এখান থেকে কিছু মুনাফিকদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কিছু মুনাফিকরা নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে বসত, আলোচনায় বসত, শুনত। কমিন হুম, আল্লাহ বলছেন তাদের কিছু লোকেরা রয়েছে, মানে মুনাফিকদের কিছু লোকেরা রয়েছে, মাই আস্তামি এলাইক, হে নবী তোমার কথা শোনে, মানে তোমার মজলিসে বসে, হাত্তাইজা খারাজ মিন ইনদা, কিন্তু মনোযোগ দিয়ে শুনে না। দেখেন যারা আসলে কিছু শিখতে চায় না তারা সময় কাটায় শুধু, মনোযোগ দিয়ে শুনে না, হয়তো কোনো সাথী সঙ্গীর পাল্লায় এসে পৌঁছে গেছে, আসতো না আসলে, আসতে চায় না। যেমন আমাদের আলোচনাগুলিতে বিদাত পন্থী মগজে বিদাত ঢুকিয়ে ওখানে পাকা রেখে আর নিজের ব্রেনের যে গিয়ার আছে গিয়ারে দিয়ে রেখে নিউট্রাল না করে বসছেন, আমি আমার তরিকায় থাকবো, তরিকা ছাড়বো না, আমি যে তরিকা আছে সেই তরিকায় থাকবো, যে পীরের তরিকা সেই পীরের তরিকায় থাকবো, এই তরিকা নিয়ে এসে বসে আছে, সাথী সঙ্গের জন্য আসুক আর চোখ খোলা যে আসুক অথবা দুটো দানার জন্য আসুক যে কোনো বড় যে আসুক না এসছে। এইরকম কিছু মুনাফিকরা ছিল তাদের চরিত্র আল্লাহ বলছেন, মনোযোগ দিয়ে যেহেতু শুনত না, তারপরে মজলিস বরখাস্ত হওয়ার পরে যখন বেরিয়ে যেত তারপরে কিছুই যেহেতু শোনেননি, এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বের করে ফেলেছে, ওই সাথী সঙ্গী যারা সাহাবাই কারাম, মুখলিস সাহাবা আবু বকর ওমর আর সাহাবাই কারাম, যারা খুলুসিয়াতের সাথে আন্তরিকতার সাথে দিনের কথা শুনত শিখত, তাদেরকে জিজ্ঞাসা করতো, আরে তোমাদের সাথে কি বললো গো, একটু আগে কি বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাদের কথা এখানে উল্লেখ করেছেন। এই চরিত্র যে আপনি অন্তর খুলে কোনো কথা শুনবেন না, এটা মোনাফিকি চরিত্র। পক্ষান্তরে অন্তর খুলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি শোনন, আর শোনার পরে বিচার করুন, চাপিয়ে দেওয়া হয় না আপনার উপর, এটাই নিতে হবে না, কিন্তু আপনি বিচার করুন, হককে সন্ধান করুন, যাচাই করুন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে অমিন হমাইয়াসমেলে তাদের কিছু লোক রয়েছে, হে নবী তোমার কথা শ্রবণ করে, হাতটা এটা ফারাজুমিন দিক, তারপরে যখন তোমার নিকট থেকে বেরিয়ে পড়ে আহলুল্লাহ যিনা উতুল ইলমা, ওই সব লোকদেরকে মানে খাঁটি সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে বলে, যাদেরকে এলম দেওয়া হয়েছে মানে আল্লাহ দিনের জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করে মাজা কালা আনেফা, একটু পূর্বে মোহাম্মদ সাল্লাম কি বলল গো, মাজা কালা আনেফা, আনেফা মানে কিছুক্ষণ পূর্বে, সামান্য আগে কি বলল, আল্লাহ পাক রব্বুল আলম বলছেন এরা যেহেতু মনোযোগী নয় আল্লাহ এদেরকে হিদায়ত করবেন না, এরাই তো সেই লোকেরা যাদের অন্তরগুলিতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, সেই জন্য নিরপেক্ষ হয়ে শুনতে চায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে। এইরকমই কিয়ামত পর্যন্ত যে কোনো কোরআন সুন্নাহর মজলিসে অন্তর খুলে বসতে হবে, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বসতে হবে, যাচাই বাছাই করব, হকের সন্তান আছে আমার, এহেদিনা সিরাতাল মুস্তাকিম, অন্তর থেকে বলছি, কাজেও বলছি, মুখেও বলছি, আর তার সন্ধান চালাচ্ছে, আল্লাহ সোজা রাস্তা দেখাও, এমন নয় যে যেটা বাপদাদা থেকে পেয়েছে সেটাই এহেদিন সিরাতাল মুস্তাকিম, না হইতে পারে সেটা সিরাতাল মুস্তাকিম নয়, সেটা বাঁকা রাস্তা, যে বাঁকা রাস্তায় আপনি আছেন, সুতরাং আপনাকে সন্ধান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা জ্ঞানী তাদের একটি গুণ উল্লেখ করেছেন, আল্লাযীনা ইস্তামিউনা আল কওলা, শুনে তার মনোযোগ দিয়ে শুনবেন, অমনোযোগী নয়, ফায়াত্তাবিউনা আহসানা, তারপরে যেটা ভালো কথা লাগে যে এটাই আল্লাহর কথা হবে, এটাই রসুলের কথা হবে, ফায়াত্তাবিউনা আহসানা, তাকে ফলো করে, তার অনুসরণ করে, আর আপনি নেবেন কোনটা, যেটা আল্লাহর কথা আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তখন মোনাফিকের চরিত্র হচ্ছে এরকম, মনোযোগ দিয়ে অমনোযোগী, আর তারপরে হয়তো রহস্যের ছলে হোক অথবা কোনো কথা জানার এতে যে কি বললো একটা কথা শুনেই দেখি কি বললো তোমাদের সাথে, এইরকম কথা তারা বলতো, উলাইকাল্লা জিরা তাবা আল্লাহ আলা কলিম, তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন, ওয়াত্তাবাউ আহওয়া আহম, তারা তাদের কুপ্রবৃত্তির অনুসারী হয়েছে, ওয়াল্লাযীনা হাতাদাও, পক্ষান্তরে যারা হিদায়াত প্রাপ্ত সঠিক পথ ধরেছে, যাদাহুম হুদান, আল্লাহ তাদের হিদায়তের পথকে আরো বৃদ্ধি করে দেন, হিদায়তের রাস্তায় তাদেরকে আরো বৃদ্ধি করে দেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ আরো অধিক হিদায়ত দান করেন, ভালো রাস্তা দান করেন এবং ভালো পথে প্রতিষ্ঠিত রাখেন। হিদায়ত তো পেয়ে গেছে, হিদায়ত পাওয়ার পরে আবার কোথায় হিদায়ত খুঁজবে, তো জাদা মহদান মানে হচ্ছে ওই হিদায়তের পথের উপর আরো আল্লাহ শক্তভাবে প্রতিষ্ঠিত রাখেন, এ হচ্ছে জাদাহম হুদান অর্থ, ওয়া আতাহম তাকওয়াহম, এবং আল্লাহ পাক তাদেরকে আল্লাহ ভীরুতা প্রদান করেন, তাকওয়া প্রদান করেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআ, মানব জাতি কি কিয়ামতের প্রতীক্ষায় রয়েছে, ইয়ানজুরুনা মানে ইয়ানতাজিরুন, ইয়ানজুর নাজার, ইয়ানজুরের দুটি অর্থ হয়, নাজার ইয়ানজুর মানে চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে দেখা, আর নাজার ইয়ানজুর মানে ইন্তেজার করা, অপেক্ষা করা, কারণ যে অপেক্ষা করে সে কিন্তু তাকায়, আর তাকাতে তাকায় চোখ তাকিয়ে যায়, তাই যদি কোন মানুষের অপেক্ষা করেন এদিক থেকে আসবে, এদিক থেকে দেখতে দেখতে মন মেজাজ খারাপ হয়ে যায়, কত এদিকে দেখে থাকে, তাই না, মানুষের স্বভাব হচ্ছে ফ্রি ভাবে এদিক ওদিক দেখা, কিন্তু কারো ইন্তেজারে যদি এই বসেই থাকে, আর বসে থাকেন কখন যাচ্ছে কখন যাচ্ছে, মন মেজাজ খারাপ হয়ে যায়, তাই না, তাতে নজর দিয়ে থাকতে হয়, এই জন্য ইয়ানজুরুনা মানে ইন্তেজারের অর্থ, এখানে ইন্তেজার অপেক্ষার অর্থে রয়েছে এই ইয়ানজুরুনা। আল্লাহ বলছে ফাহাল ইয়ানজুরুনা, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআ, তারা অপেক্ষা করে না একমাত্র কিয়ামত ছাড়া, মানে কিয়ামতেরই তারা অপেক্ষায় রয়েছে, যে কিয়ামত তাদের কাছে আকস্মিক ভাবে এসে যাবে, বাগতাতান মানে হঠাৎ করে এসে যাওয়া, আরবি বাগতা মানে হচ্ছে হঠাৎ করে আসা, যার আরেকটি আরবি হচ্ছে ফাজআ, ফাজআ আকস্মিক, ফাজআতুল মৌত মানে আকস্মিক, তো তাদের অপেক্ষা হচ্ছে কিসের, যারা সংশোধন করে না কিসের অপেক্ষায় রয়েছে, মতের অপেক্ষায় রয়েছে, আর পৃথিবী ধ্বংসের অপেক্ষায় রয়েছে, কারণ তারপরে তাদের বিচার হবে, তার আগে তো আর বিচার হচ্ছে না দুনিয়াতে, দুনিয়াতে তো আমদ পূর্তি করতে করতে চলে গেল, আল্লাহ হয়তো ধরলই না, ছেড়েই দিল, আল্লাহ অবসর দিল, সুতরাং তারা হয়তো অপেক্ষা করছে কিসের, একমাত্র কিয়ামতের, যা আকস্মিক ভাবে তাদের কাছে এসে পড়বে, ফাকাদ যা আশরা তোহা, শুনে রাখো যে কিয়ামতের লক্ষণগুলি তো চলে এসছে, আল্লাহ পাক বলছেন যে কিয়ামত যদিও আসেনি কিন্তু কিয়ামতের আশরাত মানে আলামত, আশরাত মানে আলামত, কিয়ামতের আলামতগুলি লক্ষণগুলি বা নিদর্শনগুলি তো চলে এসছে, কিয়ামতের ছোট ছোট নিদর্শন চলে এসছে, আর বড় নিদর্শন এখনো আসেনি কিন্তু খুব শীঘ্রই আসবে, আর আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বড় যে আল্লাহ পাকের কিয়ামতের নিদর্শনগুলি আছে লক্ষণগুলি সেগুলি আসতে লাগলে তার উদাহরণটা কেমন হবে, তসবির দানার মতো, তসবির দানা যে জড়ানো রয়েছে সুতায়, সুতা ছিঁড়ে গেলে করে তাড়াতাড়ি সবগুলি সেকেন্ডের মধ্যে সবগুলি দানা পড়ে যায়। ওই রকমই যে কয়েকটি বড় বড় নিদর্শন রয়েছে কিয়ামতের, সেগুলি কি, যেমন দাজ্জাল বের হওয়া, ইয়াজুজ মাজুজ আসা, ঈসা আলাইহিস সালামের নেমে আসা, ইমাম মাহদির আসা, আর পশ্চিম দিকে সূর্য ওঠা, তারপরে বিশাল আকারের ভূমিকম্প হওয়া, খাসকন মিল মাশরিকে খাসকন মিল মাগরিব, আগুন বেরিয়ে আসা, জন্তু কথা বলবে, জন্তু মানুষের সাথে কথা বলবে, কোরআনে কারীমে আল্লাহ পাক এই বিষয়টি উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে এগুলো ছোট লক্ষণ, বড় লক্ষণগুলি কয়েকটি, সাত আটটি যে রয়েছে এগুলি হচ্ছে বড় লক্ষণ, আলামতে কুবরা, বড় বড় লক্ষণ। আর যাকাত দেওয়ার মতো লোক থাকবে না, এটা হয়ে গেছে অনেক আগে হয়ে গেছে, আর এই কালেও ছিল বেশ কিছুদিন আগে, আজকে থেকে 25-30 বছর আগে শুনতাম কুয়েতে কোনো গরিব লোক পাওয়া যেত না যাকাত দেয়, আর তারপরে আপনার ওমর বিন আব্দুল আজিজ, আগেই নবী করিম সাল্লামের পরে পরে খোলাফা রাশিদের পরে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জামানায় যাকাত নিয়ে সাহাবায়ে কেরামরা অনেকে বেঁচেছিলেন সেই জামানায়, 90-100 হিজরির মাঝামাঝি এই সময়গুলিতে, কোন গরিব পাওয়া যেত না, কাকে যাকাত দিবে, খোঁজ করে বেড়াতো যাকাত কে নিবে খুঁজে পাওয়া যেত না। এই আলামতগুলি, এগুলি ছোট আলামত যা অনেক আগে চলেছে। নবী করিম সাল্লাম, এমনকি নবী সাল্লামের আগমন হচ্ছে কিয়ামতের একটি নিদর্শন। নবী সাল্লাম কি হাদিসে বলেছেন, সহিহ বুখারী হাদিস, বয়স তো আনা ও সাকা হাতাইন, আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে এইভাবে, এই দুটি অঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, এইভাবে মানে এই দুটো আঙ্গুলে যে ব্যবধান আছে সামান্য, এই এতটুকু ব্যবধান আমার মাঝে আর কিয়ামতের মাঝে রয়েছে, তার মধ্যে 1400 বছর চলে গেছে, আর কত চান, খুব বেশি তো 50 না হয় 100 না হয় 200, আমার মনে হয় না যে এর বেশি দিন যাবে আর কিয়ামত চলে আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হচ্ছে কিয়ামতের একটি লক্ষণ, ফাকাত যা আশরা, তো আল্লাহ বলছেন কিয়ামতের লক্ষণ চলে এসছে, তার একটি হচ্ছে শেষ নবী চলে, আর কোন নবী আসবে না, শেষ নবী চলে এসেছে। ফান্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম, ফান্না লাহুম যিকরাহুম আসলে ছিল, তাদের উপদেশ কেমন করেই বা কাজে আসবে, ইযা জাআতুহুম যখন কিয়ামত চলে আসবে, তাহলে কিয়ামত চলে আসলে আর উপদেশ নিয়ে কাজ হবে, তওবা করে কাজ হবে, কাজ হবে না, কারণ কিয়ামত যেদিন চলে আসবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, তওবা দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর উপদেশ নিয়ে হাই কি করলাম হাই কি করলাম তওবা করি কোনো কাজে আসবে না, মসজিদের দিকে দৌড় দিলেন কোনো কাজে আসবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন কোনো কাজে আসবেন না, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি মাফ করো কোনো কাজে আসবে না। আল্লাহ পাক তাই বলছেন ফান্না লাহুম, কি হবে তাদের যিকরাহুম, তাদের কি করে উপদেশ হবে বা উপদেশ কাজে আসবে, ইযা জাআতুহুম যখন তাদের কাছে কিয়ামত এসে যাবে। আল্লাহ পাক তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, ফা আলামুন, হে নবী তুমি ভালো করে জেনে রাখো, নবী সাল্লাম জানেন, তারপরে এই জেনে রাখাকে কন্টিনিউ করতে হবে, এই জানা ভালো করে জানতে হবে, কারণ জানা সব রকম জানা আছে, যারা বেনামাজি তারাও জানে যে নামাজ পড়ছে, পড়ে না নামাজ, এই জানা এক জানা, আর এক নামাজি আছে নামাজ ফরজ জানে নামাজ পড়েও কিন্তু জামাত ছাড়ে, সেও নামাজি সেও জানে, আর এক নামাজি আছে জানে আর একক তো জামাত ছাড়ে না, বরং প্রথম কাতার ছাড়ে না, প্রথম কাতার ছাড়ে না। সাইয়িদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, এবং তাবেঈদের মধ্যে তাকে বলা হয় সবচেয়ে বড় তাবেঈ বলা হয়, সাইয়িদুত তাবেঈন রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, তিনি জীবনে কারো পিঠ দেখেননি নামাজ মসজিদে, জীবনে কারো পিঠ দেখেননি, পেছন দিক দেখেননি, তার মানে সারা জীবন আগের কাতারে নামাজ পড়েছে, সারা জীবন আগের কাতারে নামাজ পড়েছে, আজকালকার পীর ভণ্ডদের মতো নয় যে একটা গদ্দি রাখা আছে না, পরে আসলো গিয়েও পীর সাহেব গিয়ে সামনের কাতারে গিয়ে গদ্দি না, এরকম নয়, দাদা বুঝতে পেরেছেন, দেখেছেন এরকম পীরদের, বিদাতি মসজিদগুলিতে এরকম খাস খাস জায়গা তৈরি করা আছে, ওখানে অমুক হুজুর সাহেব বসবেন, এসে ও জায়গা আগে থেকে রিজার্ভ করা আছে, অথবা তাদের খাদেমরা তাদের সাথে বকচা বকছি, হ্যাঁ গদ্দি একটা নিয়ে বেড়াচ্ছে, যেমনই পীর সাহেব আসলে বিছিয়ে দিল, আমি নিজের চোখে দিয়েছি, নিয়ে এসে বিছিয়ে দিল, তারপরে ওই সাহেব বসল ওখানে। না, এটা সাহাবাই কেরামদের তাবেইনদের জামানায় ছিল না, এই ভণ্ডামি ছিল না। যে যখন আসবে আগে জায়গা নেবে। সাইয়্যিদ মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাই কোনদিন কারো পেছন দিকে দেখেননি নামাজে, আর তারা হচ্ছে আমাদের আদর্শ সাহাবাই কেরামদের পরে। কোথায় আমরা? আমরা মসজিদ অধিকাংশ সময় মজবুত, অধিকাংশ সময় জামাত ছুটে, অধিকাংশ সময় জামাতের পেছন খান পান, জামাতের তকবীরে তাহিয়াত পড়তে পারেন না। আল্লাহ পাক যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন, তওবা কবুল করেন। তো আল্লাহ পাকের সাথে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী ভালো করে জেনে রাখো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে কারীমের আয়াত রয়েছে, আল্লাহ ছাড়া কেউ বারহাক মাবুদ নেই। ওয়াস্তাগফির লি যামবিকা, আর তোমার ভুল ত্রুটির জন্য তুমি আল্লাহর কাছে মার্জনা কামনা করো। নবী করিম সাল্লামের ভুল ত্রুটি এ সম্পর্কে একদিন বলা হয়েছিল যে উত্তমের খেলাফ শরীয়ত বয়ান করতে গিয়ে নবী সাল্লাম কখনো কখনো করেছেন উত্তমের খেলাফ কাজ। হ্যাঁ, উত্তমের খেলাফ কাজ অনুত্তম কাজ এই ক্ষেত্রে, অথবা কখনো যদি কোনো কিছু ভুলে যাওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত বয়ান আল্লাহকে করতে হবে নবীকে দিয়ে, সেজন্য দুই রেকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, ফিরেন নেই, সালাম ফিরিয়ে দিয়ে মসজিদ থেকে বেশ কিছু সাহাবি বেরিয়ে গেছেন। একজন লম্বা হাতওয়ালা লম্বা মানুষ এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপু সারিকে সালাতান নাসিতা, নামাজে কি কসর হয়ে গেল, মানে চার রেকাত নামাজ দুই রেকাত হয়ে গেল, জোহর বা আসরের নামাজ ছিল না, আপনি ভুলে গেছেন? বলছেন না, ভুলিনি আর কসরও হয়নি, চারই পড়েছে। তখন ওই সাহাবি পড়ে সাহসী যা, অনেক আবু বকর ওমর আছেন ভয়ে বলতে পারছেন না, কি জানি কি হয় না, না বলবো না, যা হয়েছে হয়েছে। এই সাহাবি খেরবাক, তার নাম ছিল জুলিয়াদেন, মশহুর জুলিয়াদেন, মানে হাত লম্বা ছিল, মানে শরীর হাত লম্বা ছিল, সেই জন্য জুলিয়াদেন তার উপাধি, কিন্তু তার নাম ছিল খেরবাক বিন আমির। তো তিনি বলে বালা নাসিতা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি ভুলেছেন। তাহলে বাহ্যিক মনে হচ্ছে বিয়াদব, কিন্তু না, বিয়াদবি নাই, বলতে হবে, সবার নামাজ কম থেকে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আবু বকর ওমরকে, আসা দেখা জুলিয়াদেন, এ জুলিয়াদেন সহি বলেছে, ঠিক বলেছে না ভুল বলছে? তখন আবু বকর ওমর বলছেন যে না, আমি ইয়া রাসূলুল্লাহ ঠিকই বলছে, ঠিকই বলেছে। কি অন্ধকার করে দিল, ওর বাইরে কি আছে দেখান তো, টিপছে ওইদিকে শোনা যাচ্ছে। দেখেন দেখেন ঠিক করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াস্তাগফিরুল যামবিক, তোমার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করো। ওয়ালিল মুমিনিন, আর তারপরে উম্মতকে শিক্ষা দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার্জনার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে উম্মত শিখবে। নবী সাল্লাম দিনে 100 বার করে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আপনাকে আমাকে কতবার করা উচিত? কিন্তু কোন বান্দা আছে যে এতটুকু চিন্তা করে, কমপক্ষে 100 বার তো ইস্তিগফার পড়ি, নবী করিম সাল্লি 100 বার করে ইস্তিগফার পড়েছেন দিনে, তো 100 বার তো কমপক্ষে আমি ইস্তিগফার পড়ি, এইরকম লোক আজকাল পাওয়া মুশকিল। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের জন্য মার্জনা কামনা করো। ওয়াল মুমিনাত, মুমিন নারীদের জন্য মার্জনা কামনা করো। তার নবী সাল্লামকে আল্লাহ পাক আদেশ করেছেন যে নিজের জন্য এবং মুমিন মুমিনাতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম আসওয়াকুম, আল্লাহ পাক জানেন ভালো করে, মুতাকাল্লাবাকুম হে মানুষ তোমাদের গতিবিধি, মাসওয়াকুম তোমাদের অবস্থানের স্থান, তোমাদের অবস্থান বা আবাসস্থল, মাসওয়াকুম তোমাদের আবাসস্থল, গতিবিধি। তাফসীর কারগণ বলেছেন যে দিনে কোথায় মানুষ, দিনে যেহেতু চলাফেরা করে, দিনের কাজকর্মকে আল্লাহ মুতাকাল্লাব বলে এখানে ব্যক্ত করেছেন, আর মাসওয়া রাত্রে মানুষ নিজ নিজ ঘরে ফিরে আসে, নিজ নিজ বিছানায় ফিরে আসে, নিজ নিজ কক্ষে ফিরে আসে, এই জন্য মাসওয়াকুম আল্লাহ বলেছেন। তাহলে রাত্রে হোক অথবা দিনে হোক, যে কোনো কাজ করো না কেন, যে কোনো অবস্থায় থাকো না কেন, আল্লাহ আল্লাহ আল্লাহ ভালো করে জানেন, আল্লাহ আল্লাহ মাসওয়াকুম। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন দুর্বল কিছু মুসলিমদের কথা আর মুনাফিকদের কথা। ইয়াকুলুল্লাযীনা আমানু, মুমিনরা বলে থাকে লাউলা নুজ্জিলাত সূরাতুন, একটি সূরা কেন নাজিল হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, বড় নির্যাতনের পরে, নির্যাতনের শিকার হওয়ার পরে সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জুলুম অত্যাচারের শিকার হইলেন মক্কায়, তারপরে মদিনায় হিজরত করে আসলেন, অনেকটা নিরাপদ স্থান। এখানে আসার পরে অনেক ভালো মমিন মুসলিমরা বলতো যে এখানে তো একটা সুযোগ পেয়েছি, এখন এখন আল্লাহ যদি জেহাদের হুকুম দিয়ে দিত তাহলে এই কোরাইশ কাফেরদেরকে দেখে নিতাম, এদের সাথে লড়াই করতাম, এদের ভালো করে শিক্ষা দিতাম। এই যে আকাঙ্ক্ষা তাদের জেহাদের আকাঙ্ক্ষা, কাফের জালেমদের বিরুদ্ধে লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল মনে, আল্লাহ পাক তাদের কথা তুলে ধরেছেন। ওয়াকুলুল্লাযীনা আমানু, মুমিনরা বলে থাকে যে লাউলা নুজ্জিলাত সূরাতুন, একটি সূরা এমন কেন নাজল হয় না, মানে এমন সূরা যেই সূরাতে জিহাদের হুকুম থাকে। তারপরে এর ব্যাখ্যা আছে, ফায়দা উনজিলাত সূরাতুন, তারপরে যখন সূরা নাজল হয়ে গেল এমন সূরা, মুহকামাতুন, যা সুস্পষ্ট অর্থবোধক। মুহকাম মানে যার বিধান অব্যাহত রয়েছে, যার বিধান রহিত হয়নি, যার বিধানে কোনো অস্পষ্টতা নেই, স্পষ্ট, এবং তার অর্থও বোঝা যাচ্ছে, এবং তার বিধান কিয়ামত পর্যন্ত বহাল রয়েছে। এ হচ্ছে মুহকাম আয়াত। কোরআনে কারিমে দুই রকম আয়াত রয়েছে, মুহকাম আর মুতাশাবিহ, বা মুহকামাত আর মুতাশাবিহাত। সূরা আলে ইমরানের প্রথম দিকে আল্লাহ পাক উল্লেখ করেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ সেই সত্তা যিনি কিতাব নাজিল করেছেন, মিনহু আয়াতু মুহকামাত, তাতে বেশ কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট অর্থবোধক, মুহকামাত। হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে কিতাবের আসল বিধিবিধান, এগুলি হচ্ছে আল্লাহ পাকের শরীয়ত, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি বিশ্বাস করবেন, আর কি বলবেন, কি আমল করবেন, কিভাবে ইবাদতবন্দী করবেন, কি আচরণ করবেন। তাতে শিক্ষা দেওয়া হয়েছে আকীদার বিশ্বাসের, তাতে শিক্ষা দেওয়া হয়েছে ইবাদতের, তাতে শিক্ষা দেওয়া হয়েছে মুআমালাত আখলাক চরিত্রের। এগুলি হচ্ছে উম্মুল কিতাব। আল্লাহ বলছেন ওয়া উখারু মুতাশাবিহাত, আর বেশ যেগুলি হচ্ছে অস্পষ্ট, মুতাশাবিহাত তার অর্থ স্পষ্ট নয়, মুতাশাবিহাত ওয়া উখারু মুতাশাবিহাত। আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কপটতা আছে, বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবা মিনহু, যেখানে সংশয়, যেখানে সন্দেহ, যেখানে অস্পষ্টতা, তার পিছনে ছুটে। মুতাশাবিহাত আয়াতের এক ধরনের আয়াত হচ্ছে যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ, ইয়াসিন, যেগুলির অর্থ আল্লাহ পাক জানাননি, এগুলি হচ্ছে মুতাশাবিহাত, জানানি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাননি। এগুলির পিছনে পড়ার দরকার নাই, আলিফ আলিফ হচ্ছে আল্লাহর সিগন্যাল, লাম জিব্রাইল, আর মিম মোহাম্মদ, এসব ফালতু কথা, ইয়াসিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এগুলো মিথ্যা কথা, লোক এগুলি মিথ্যা কথা। আর আর কিছু মুতাশাবিহাত হাতে অস্পষ্ট আছে, যেগুলি হয়তো অনেকের জন্য অস্পষ্ট, আবার অনেকের জন্য অস্পষ্ট নাও হতে পারে। যেমন আল্লাহ পাকের সিফাত গুণ বাচক আয়াতগুলি, যে আয়াতগুলিতে রয়েছে তোমরা সেখানে আল্লাহ আছে, এই মুতাশাবি আয়াতের পিছনে পড়ল। আর স্পষ্ট আয়াত আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, রহমান আরশের ওপর রয়েছেন, আমিন তুম মানফিস সামায়, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন। এগুলি স্পষ্ট আয়াত, মুহকাম আয়াত। মুহকাম আয়াত হচ্ছে উম্মুল কিতাব, এগুলি মানল না যে আল্লাহ আরশের উপর রয়েছেন, আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, আল্লাহ পাকে আসমানের উপরে রয়েছেন, সবকিছুর উপরে আল্লাহ রয়েছেন, এ কথা বিশ্বাস করল না। আর আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এই গুমরাহিতে পড়ে গেল, যেগুলি হচ্ছে মুতাশাবিহাত। বুঝতে পেরেছেন এবারে যে মুতাশাবিহাত কোনগুলি আর মুহকাম কোনগুলি? আল্লাহ বলছেন যাদের অন্তর বাঁকা, ফামাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা অস্পষ্টগুলির পিছনে ছুটবে। আর স্পষ্ট রহমান যে আরশের উপর, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, গুলি ছেড়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফায়দা উনজিলাত সূরাতুন মুহকামা, যখন এমন সূরা নাজিল হইল যে সূরা অর্থ হচ্ছে সুস্পষ্ট অর্থবোধ, যে সূরা হচ্ছে সুস্পষ্ট অর্থবোধ, ও যোকেরা ফি হাল কোতাল, আর তাতে সশস্ত্র যুদ্ধের কথা উল্লেখ করা হল, আল্লাহ পাক হুকুম করে দিলেন। প্রথম দিকে মদিনা আসার পরে প্রথম হিজরি পর্যন্ত জিহাদের অনুমতি ছিল, নিষেধ ছিল। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন যে কুফু আইদিয়াকুম আকিমুসসালাহ, দেখো হাতকে গুটিয়ে রাখো, হাত বাড়াবে না, কাউকে মারবে না। আবু জাহালকে যদি একজন কেউ মেরে, তোমার তো পারতো না আত্মঘাতী হামলা করে রাত্রে অন্ধকারে, কিন্তু আবু জাহালকে মেরে দিলে কি হইতো অবস্থাটা? সকালবেলা সবগুলি মুসলিমদের সবগুলিকে জ্বালিয়ে দেওয়া হইতো, হইতো না? আল্লাহ পাক এটা চাননি, এটা হেকমতের খেলাফ। সেই জন্য মক্কায় নিষেধ ছিল জিহাদ করা 13 বছর ধরে, মদিনায় এসেও বেশ কিছুদিন নিষেধ থাকলো। যখন সাহাবার আকাঙ্ক্ষা করলেন যে ওয়াকুলুল্লাযীনা আমানু, আল্লাহ এমন সূরা নাজিল হোক যে সূরাতে সশস্ত্র যুদ্ধের কথা আসুক আর আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করব। যখন এই আয়াত নাজিল হইয়া গেল জিহাদের, ওযেনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হয় ওইসব লোকদেরকে যেসব লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, জুলুম করা হয়েছে, অনুমতি দেওয়া হলো, লড়ো এখন। প্রথমখানে অনুমতি হয়েছে, ওয়াজিব করা হয়নি, ফরজ করা হয়নি, তারপরে বিভিন্ন স্তরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াজুকিরা ফিহাল কিতাল, সশস্ত্র যুদ্ধের কথা যখন উল্লেখ করা হলো সেই সুরায়, রায়াতাল্লাযিনা ফী কুলুবিহিম মারাদ, তখন তুমি দেখবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব লোকদেরকে যাদের অন্তরে ব্যাধি রোগ রয়েছে, অন্তরে সংশয়ের রোগ, সন্দেহের রোগ রয়েছে, মুনাফিকির রোগ রয়েছে, ইয়ানজুরুনা ইলাই, তোমার দিকে তাকাবি, নাজারাল মাগশি আলাইহি মিনাল মউত, মৃত্যুর ভয়ে যেই ব্যক্তি বেহুশ হয়ে যায় আর হতভম্ব হয়ে তাকায়, ওই রকম তাকাবি তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃশ্যকে কত সুন্দর করে তুলে ধরেছেন। যখন জিহাদের হুকুম হয়ে গেল তখন মুনাফিকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতে শুরু করে, যেতে হবে লড়াইয়ে, জান যাবে, স্ত্রী বিধবা হবে, ছেলে মেয়ে তিম হয়ে যাবে, কি হইল, এতদিনের চিন্তা করছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোকা দেব আর নামাজটা পড়বো, বুঝতে পারবে না আমরা মুমিনদের দলেই সামিল থাকবো, এখন জিহাদের মাঠে না গেলে তো বুঝে নিবে যে আমরা মুনাফিক। বেহুশ লোক যেমন তাকায়, সেন্সলেস লোক দেখেছেন, বেহুশ লোক, বেহুশ অবস্থায় যদি দেখেন তাকাচ্ছে, ওই রকম এরা তাকাতে শুরু করেছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দিকে, মুনাফিকরা। আল্লাহ পাকের সাদ করছেন ফাউলা লাহুম, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। একটি তফসির করলাম, আউলা আলহমের দুটি তফসির রয়েছে, একটি তফসির রয়েছে আউলা আলহম মানে তাদের জন্য দুর্ভোগ রয়েছে, তাদের জন্য ধ্বংস রয়েছে, আউলা আলাকা ফাউলা সুম্মা আউলা আলাকা ফাউলা, ওই আয়াতে যেমন ধ্বংসের অর্থ রয়েছে তেমনই আউলা মানে এখানে তাদের জন্য হালাক রয়েছে, ধ্বংস রয়েছে, সর্বনাশ রয়েছে। এই তফসির যদি করা হয় তারপরের আয়াতের তফসির হবে তো আতুন ওয়া কাউলুম মারুফ খাইরুন লাহুম, খাইরুন লাহুম এখানে উজ্জ্ব আছে, তো আতুন মানে আনুগত্য করা, মেনে নেওয়া, কাউলুন মারুফ ভালো কথা বলা তাদের জন্য কল্যাণকর। তারা যদি এইরকম বেহুশ না হইত যুদ্ধের ভয়ে যে কি করব, হয় যুদ্ধ করতে হবে, এ হুকুম চলে আসলো, এটা না করে যদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করত, কাউলুন মারুফ ভালো কথা বলতো যে আল্লাহ যা করে, আল্লাহ হুকুম করেছেন আমরা, তো এটা তাদের জন্য কল্যাণকর হইত। তো আতুন ওয়া কাউলুন মারুফ এটা মুবতাদা আতফে, আর তারপরে খবর হচ্ছে খায়রুল্লাহুম যা উজ্জ্বল রয়েছে, এটি হচ্ছে তাফসির। আর দ্বিতীয় তাফসির হচ্ছে ফাউলা আলহমের সম্পর্ক আগের অংশের সাথে নেই, ফাউলা আলহমের সম্পর্ক হচ্ছে পরের আয়াত একুশ নম্বর আয়াতের সাথে সম্পর্ক, ফাউলা আলহম তো আতুন ও কাউলুম মারুফ, আর আউলা মানে শ্রেয়, আলো আউলার আরেকটি অর্থ হচ্ছে আরবি ভাষা আউলা বলে উত্তম কাজকে, শ্রেয় কাজ, এই কাজটি শ্রেয় উত্তম, এটা হচ্ছে আউলা, হাজা আউলা লাকা মানে আফজাল লাকা, তোমার জন্য আফজাল। তাহলে অর্থ কি হবে, ফাউলা আলহম তো আতুন ও কাউলুম মারুফ, তাদের জন্য বেটার ছিল, তাদের জন্য উত্তম ছিল তো আতুন আনুগত্য করা, ও কাউলুন মারুফ আর ভালো কথা বলা, এই অর্থ হয়ে যাবে। আল্লাহ আলম দুটি তফসির নিতে পারেন, অর্থে কোনো অসুবিধা নেই। ফাইজা আজামাল আমরু, সুতরাং যখন যুদ্ধের সিদ্ধান্ত হয়ে যাবে, ফাইজা আজামাল আমর মানে আদেশ আর আমর মানে কাজ হয়, আমরের জমা যখন অমুর হবে তখন কাজের অর্থ ওয়াইল আল্লাহ তুরজাউল উমুর, সমস্ত কাজ আল্লাহর কাছেই ফিরে যায় উমুর, আর আমরের বহুবচন যখন আওয়ামের হবে তখন নির্দেশ বা আদেশ সমূহের অর্থ হবে, আমর মানে আদেশ আর আওয়ামের মানে অনেকগুলি আদেশ। তো এখানে ফায়জা আজাম, আজাম মানে পাকা পোক্তা হয়ে যাওয়া, নিশ্চিত হয়ে যাওয়া, ফায়জা আজাম যখন আমরুল জিহাদ, তখন জিহাদের সিদ্ধান্ত পাকা হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জিহাদের সিদ্ধান্ত পাকা হয়ে গেছে, এখন রণক্ষেত্রে নামতে হবে, বদরে যেতে হবে, উহুদে যেতে হবে, খন্দকে যেতে হবে, আল্লাহর হুকুম হয়ে গেছে, ফায়জা আজাম আল আমর, যখন আল্লাহর এই হুকুম হয়ে যাবে মুনাফিক এখন পিছনে থাকিও না, অন্তরকে সাফ করো, দুর্বল মুসলিমরা দুর্বল হইও না, আল্লাহ যদি মত রাখে বাড়ির কোনায় স্ত্রীর যদি কোলেও বসে থাকো তবু মত চলে আসবে, আর যদি আল্লাহ মত না রাখে যুদ্ধের ময়দান থেকে শত শতবার ফিরে আসবে খালিদ বিন ওয়ালিদের মতো, কিন্তু রণক্ষেত্রে মত আসবে না, আল্লাহ দেখিয়ে দিয়েছেন না, দেখাননি, দেখিয়ে দিয়েছেন, আওয়াজ কিন্তু দুর্বল মনে হচ্ছে, আওয়াজ নেই কিন্তু ওই এতে আমার আওয়াজ চলছে, রেকর্ড হচ্ছে, মুসিবত, আল্লাহ আইন আল্লাহ দিকে অসুখরিকা আওয়াজ নেই, বিল্ডিং বড় কিন্তু ত্রুটিযুক্ত, মানুষের কাজ হচ্ছে ত্রুটিযুক্ত, আল্লাহ পাক বলছেন ফালাউ সাদাকুল্লাহ, যখন যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা আজাম আল আমর ফালাউ সাদাকুল্লাহ, এখন যদি আল্লাহকে তারা সত্য করে দেখায়, তাদের ইমানকে সত্য করে প্রমাণ করে যে আমরা সত্যিকার অর্থে মুমিন হয়েছি, তাদের আমলকে সত্যিকার অর্থে দেখায় আল্লাহকে ফালাউ সাদাকুল্লাহ, যদি আল্লাহর সাথে তারা সততা দেখায়, লাকানা খাইরাল লাহুম, তাহলে তাই তাদের জন্য তাই ছিল কল্যাণকর। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতু আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, ফাহাল আসাইতুম মানে সম্ভবত, মনে হচ্ছে, এসব অর্থ করতে হবে, ফাহাল আসাইতুম মানে সম্ভাবনা রয়েছে, ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি, ইন তাওয়াল্লাইতুমের দুটি তাফসির, একই তাফসির তাওয়াল্লা মানে নেতৃত্ব পাওয়া, কোন কোন অনুবাদে দেখবেন ইন তাওয়াল্লাইতু তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও, কারণ নেতা হওয়া অধিকাংশ ক্ষেত্রেই গুমরাহির কারণ, যে লোকগুলি পথভ্রষ্ট হয়েছে তারা যদি নেতা না হইতে পারত, সাধারণ থাকত, তাহলে গুমরা পথভ্রষ্ট হইত না, এত ভোগ বিলাস করত না, এত হারাম করত না, এত জেনায় ব্যভিচারে লিপ্ত হইত না, সারা মদে লিপ্ত হইত না, মানুষের উপর জুলুম অত্যাচার করত না, জনসাধারণ যেমন ভাবে মুসলিম জীবনযাপন করে তেমনই জীবনযাপন করত। আল্লাহ ফাকর বললাম তাহলে নেতৃত্বের অনিষ্ঠ নেতৃত্ব মানুষের কথা এখানে উল্লেখ করেছে ইনতাওয়াল্লাহ তোমার অর্থে, আর তাওয়াল্লা এতাওয়াল্লা মানে আর একটি অর্থ হচ্ছে ফিরে যাওয়া, ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা, মুখ ফিরে, ইসলামের দিকে মুখ না করে উল্টো দিকে মুখ করলেন, নামাজের দিকে মুখ না করে নেকির দিকে মুখ না করে পাপের দিকে মুখ করলেন, এটা হচ্ছে ফিরে যাওয়া। আল্লাহর দিন থেকে পুরোপুরি ফিরে যাওয়া মানে মুরতাদ হওয়া, আংশিক ফিরে যাওয়া মানে পাপে লিপ্ত হয়ে যাওয়া, আর নেকির কাজ কম হয়ে যাওয়া, এই হচ্ছে ফিরে যাওয়া, দুটি অর্থ হইতে পারে। তাহলে দুটির তরজমা দুইবারে করি, একবার ফাহাল আসাইতুম মনে হচ্ছে, আল্লাহ বলছেন ফাহাল আসাইতুম বা সম্ভাবনা রয়েছে, ইন তাওয়াল্লাইতুম তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও, আনতুফসিদু ফিল আরদ তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়াতে ফিতনা ফাসাদের কারণ হচ্ছে ক্ষমতা, ক্ষমতা হাতে না আসলে ফিতনা ফাসাদ করত না, ব্যক্তি জীবনে ফিতনা ফাসাদ মানে পাপে লিপ্ত হওয়া, পারিবারিক জীবনে অর্থনীতিতে ফিতনা ফাসাদ, লুটতারাজ, আত্মসাৎ, বেমানি, দুর্নীতি, এগুলি কোত্থেকে, কোটি কোটি টাকার দুর্নীতি তো সাধারণ মানুষ করবে না, নেতৃত্ব গিয়ে করছে, নেতৃত্ব গিয়ে একটা সাইনের মাধ্যমে কোটি কোটি টাকা দুর্নীতি নেতৃত্বের কারণে, তারপরে আল্লাহর বান্দার উপর জুলম অত্যাচার, নিরীহদের উপর, সাধারণ মানুষদের উপর, ভালো মানুষদের উপর জুলম অত্যাচার, এগুলি ওই নেতৃত্বের কারণে হয়ে থাকে। আল্লাহ পাক তাই বলছেন তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও, আন্তঃসুদু ফিল আর পৃথিবীতে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়াতুকাতউ আরহামাকুম তোমরা আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে। মানুষ যখন নেতা হয়ে যায় তখন আত্মীয়র বা কি প্রয়োজন, আমার বাবারই কি প্রয়োজন আর চাচারই কি প্রয়োজন, চাচা তো ভাইরই কি প্রয়োজন আর খালা তো ভাইরই কি, খালারই কি প্রয়োজন, ফুপুরই কি প্রয়োজন, তাই না? আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে হাজার হাজার লোক লাইন লাগাচ্ছে, তো আমার এইসব আত্মীয় স্বজন বা কি প্রয়োজন, আমার গ্রামবাসীর বা কি প্রয়োজন, এইরকম মন মানসিকতা কখন তৈরি হয়? মানুষ যখন নেতৃত্ব পেয়ে যায় তখনই আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে, তাই আল্লাহ বলেছে। দ্বিতীয় তাফসির ফাহাল আসাইতুম সম্ভাবনা রয়েছে, ইন তাওয়াল্লাইতুম তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও, নেকির কাজ থেকে ফিরে যাও, পাপের দিকে ফিরে যাও, আনতুফসিদু ফিল আরদ তাহলে হবে কি, ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে পৃথিবীতে, আর আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে। মানুষ যখন একটি পাপ করে আর একটি পাপ চলে আসে, আর একটি পাপ করে আর একটি পাপ চলে আসে, পাপ পাপকে ডেকে নিয়ে আসে, পাপ পাপকে টেনে নিয়ে আসে, মানুষ যখন গুনাহে লিপ্ত হয় ধীরে ধীরে ধীরে জীবনে অনেক পাপ চলে আসে, ব্যক্তি জীবনে কিছু পাপ করা শুরু করে তখন পারিবারিক জীবনে পাপ শুরু হলো, পারিবারিক জীবনে পাপ করা শুরু করলো তখন অর্থনীতিতে পাপ করা শুরু করলো, সামাজিক পাপ শুরু করলো, সামাজিক পাপ যখন শুরু করলো তখন রাষ্ট্রনীতিতে পাপ শুরু করলো, এইভাবে পাপ পাপকে ডেকে নিয়ে আসে। উলাইকাল্লাযিনা লানাহুমুল্লাহ, এইসব লোকেরা নেতৃত্ব যারা পেয়েছে অথবা ইসলাম থেকে ফিরে গেছে, ইসলাম থেকে পুরোপুরি ফিরে গেছে অথবা আংশিক ফিরেছে, এইসব লোকেরাই তো তারা লানাহুমুল্লাহ, যাদের উপর আল্লাহ পাক অভিসম্পাত করেছেন, লানত করেছেন, আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন, আসাম্মাহুম তাদেরকে আল্লাহ পাক বধির করেছেন, আসাম্মাহুম মানে তাদেরকে বহিরা করেছেন, বধির করেছেন, আমা আফসারহম তাদের দৃষ্টিশক্তিকে আল্লাহ অন্ধ করেছেন, এদের কান থাকা সত্ত্বেও ভালো কথা শোনে না সেই জন্য তারা হচ্ছে বধির, আর চোখ থাকা সত্ত্বেও ভালো জিনিস দেখে না সেই জন্য তারা হচ্ছে চোখের অন্ধ, তাদের অন্তর চক্ষু যে অন্তরে যে চক্ষু রয়েছে সেই চক্ষু তাদের অন্ধ, এবং এই যে চোখ রয়েছে এই চোখ দিয়েও নাই অন্যায়ের পার্থক্য তারা করে না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আম আলা কুলুবিন আকফাল, আল্লাহ পাক ওই সব লোকদের কথা উল্লেখ করে ইরশাদ করছেন যারা কোরআন পড়ে না, কোরআনের অর্থ বুঝে না এবং কোরআন নিয়ে গভীর চিন্তা করে না। আল্লাহ পাক তাদাব্বুরের কথা বলেছেন, তিলাওয়াতের কথা বলেননি, শুধু তরজমা তফসির অর্থ পড়ার কথা বলেননি, শুধু বরং তাদাব্বুর বলেছেন। তাদাব্বুর মানে যা বাংলায় বললাম, গভীরভাবে চিন্তা করা, গভীরভাবে চিন্তা করা। তাহলে একটা পর্যায় হচ্ছে কোরআনে কেরিমের হকের কোরআন তিলাওয়াত করা, কমপক্ষে অক্ষরের জ্ঞান রাখা যে আপনি কোরআন দেখে পড়তে পারছেন, কোরআন তিলাওয়াত করতে পারছেন, যার বড়ই ফজিলত রয়েছে। কিন্তু এটা প্রথম স্তর, এটাই সবকিছু নয়। আর কোরআন তিলাওয়াত করতে পারলেই খুব ভালো পাক্কা মুসলমান এমনও নয়। কোরআন তিলাওয়াত হচ্ছে কোরআনের প্রথম হক আর প্রথম স্তর এটা, তেলাওত করতে পারা। তাহলে তেলাওতও যদি না করতে পারেন আর মুসলিম হন, তাহলে বড়ই হতভাগা। যার অন্তরে কোরআন নেই, কালবাইতুল খারিব নবীসাল বলেছেন, আল্লাযী লাইসা ফী জাওফিহি কোরআনুন, যার অন্তরে কোরআন নেই, কোরআন মুখস্থ নেই, কোরআন তেলাওত করতে পারে না, সেই ব্যক্তির অবস্থা হচ্ছে বিরান বাড়ির মতো, অনাবাদ ঘরের মতো। বিরান বাড়ি, যে বাড়িতে কোন মানুষজন বাস করে না, সেখানে কে বাস করে? জিন শয়তান বাস করে। জিন শয়তান খালি জায়গা খুঁজে, বিল্ডিং তৈরি করে রেখে দেন, ঘর তৈরি করে রেখে দেন, দু চার ছয় মাস এক বছর থাকিয়ে না, দেখেন শয়তান বাস করবে। তো যেই কলবে, যে অন্তরে কোরআন নেই, কোরআন তেলাওয়াত পারে না, মুখস্থ নেই, কালবাইতুল খারিব, সে ব্যক্তি হচ্ছে বিরান অনাবাদ বাড়ির মতো। শয়তান যে কোনো সময় তাকে পথভ্রষ্ট করতে পারে। কোরআনের তেলাওয়াত করলে প্রথম অক্ষরে প্রতি অক্ষরে এক নেকি আর এক নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ করেন। মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তাকে আল্লাহ এক নেকি দিবেন, আর নেকি করলেই সেটা দশ গুণ হয়ে যায় কমপক্ষে। ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, আকুলু আলিফ লাম মিম হারফুন, নবী করিম বলছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম পড়লে তখন একটি হরফ হইল, বল আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন, বরং আলিফ বললে এক হরফ হয় দশ নেকি হয়, লাম বললে আর দশ নেকি হয়, মিম বললে দশ নেকি হয়। আলিফ লাম মিম, আলিফ লাম রা পড়লেন মানে ত্রিশ নেকি বললেন। এটা হচ্ছে প্রথম কোরআনে কারিমে। আল্লাহ পাক শুধু কোরআন তেলাওয়াত করতে বলেননি। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে কোরআনে কারিমের অর্থ বুঝা, ব্যাখ্যা তাফসির বুঝা। আল্লাহ পাক তার কথা বলেননি, আফালা ইয়াফহামুন আল কোরআন কথা বলেননি, কোরআনের অর্থ তারা বুঝে নাই বলেননি, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন বলেছেন। অর্থ বুঝলেন, অর্থ বুঝার পরে অনেক সময় আপনি কোরআনের অর্থ আরবি ভাষা, বিশেষ করে যাদের মাতৃভাষা অথবা যারা মাদ্রাসায় পড়েছেন কিন্তু বেআমল ইসলামিক শিক্ষা নিয়েছেন আরবি, বা আরবি ডিপার্টমেন্টে যারা এমএ পিএইচডি করে ইউনিভার্সিটিগুলিতে, তারা অনেকটা আরবি বুঝে, কারণ আরবি সাহিত্য তারা পড়ে, কিন্তু বেআমল আমল নেই। এরকম আলেম সমাজ যারা, অথবা যারা আরবি ল্যাঙ্গুয়েজ পড়েছে, মাতৃভাষা হোক অথবা মাতৃভাষা নাই হোক, আরবি অর্থ তো বুঝে কোরআনে কারিমের তেলাওত করলে বা পড়লে, কিন্তু আমল নেই, তার অবস্থার কোনো উন্নতি নেই, তার ইমান এবং আমলের ক্ষেত্রে কোনো উন্নতি দেখা যায় না, ভালো মানুষ নাই সে, এবাদতের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে আর আখলাক চরিত্রের ক্ষেত্রে। তাহলে এইরকম অর্থ বুঝে লাভ নেই। সেদিন আল্লাহ ফাক রব্বুল আলামিন শুধু অর্থ বুঝতে বলেন যে কোরআনের অর্থ বুঝো, তারপরেও কোরআনে কারিমের দ্বিতীয় হক হচ্ছে কোরআনের অর্থ বুঝা, অর্থ বুঝতে হবে। কারণ অর্থ না বুঝলে, প্রথম তেলাওয়াত না করতে পারলে, দ্বিতীয় অর্থ না বুঝলে তাদাব্বর হবে না, গভীরভাবে চিন্তা করা হবে না। এ প্রথম দুটি ছাড়া কেউ যদি বলে আমি কোরআন নিয়ে গভীর চিন্তা করি, গবেষণা করি, গভীরভাবে কোরআনের আমি ভিতরে ঢোকার চেষ্টা করি, অর্থ বুঝে না, যুক্তিসঙ্গত অযৌক্তিক কথা, কোরআন তেলাওয়াতই করতে পারে না, আমি গভীরভাবে কোরআন চর্চা করি, যুক্তিসঙ্গত মিথ্যা কথা। তাহলে তৃতীয় স্তর হচ্ছে তাদাব্বরে কোরআন, কোরআন নিয়ে গৌর ফিকির করা, যেটা উর্দু ভাষায় বলা হয়, আর বাংলা ভাষায় গভীরভাবে চিন্তা করা। আল্লাহ ফাকর বলেন এই দিকে দাওয়াত দিয়েছেন মানব জাতিকে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআনে কারিম নিয়ে গভীরভাবে চিন্তা করে না? গভীরভাবে চিন্তা করলে মানুষের অবস্থার পরিবর্তন ঘটে, অর্থ বুঝে অনেক সময় পরিবর্তন ঘটে না। তেলাওয়াত করে, মন্ত্রের মতো তেলাওয়াত করে অনেক সময় কোরআন খতম করলো কিন্তু কোনো পরিবর্তন নেই। অনেক হাফিজের অবস্থা, অনেক কারীদের অবস্থা, কারি দাড়ি নেই, প্রসিদ্ধ দুনিয়ার কারি, সারা বিশ্বে খ্যাতি হাসিল করেছে, আখলাক চরিত্রে সংশোধন নেই, হাফেজ কিন্তু হারাম খায়, হারাম কাজ করে, ফজর নামাজে যায় না, অর্থ বোঝে মাদ্রাসার আলেম, তারপরেও না আকিদার সংশোধন, না এবাদতের এবাদত সুন্দর, আর না আখলাক চরিত্র সুন্দর। তাহলে অর্থ বুঝেও অনেক সময় মানুষের সংশোধন হয় না, কিন্তু কোরআন নিয়ে গভীর চিন্তা করলে, যেদিকে আল্লাহ আহ্বান করেছেন তাদব্বর বলে, আফালা তাদব্বরুল কোরআন, এতে মানুষের সংশোধন হয়। কেমন ভাবে গভীরভাবে চিন্তা করা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সুন্নাত হচ্ছে থেমে থেমে পড়া, তাড়াহুড়া করে না পড়া, অর্থ বুঝে থেমে থেমে আল্লাহ কি বললেন এই আয়াতে, অর্থ বোঝার পরে থেমে চিন্তা করা। যেমন আল্লাহ ফাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা তেলাওয়াত হলো, এই এমন একটি কিতাব যে কিতাবে কোন সন্দেহ নেই, এটা হচ্ছে তার অর্থ, সন্দেহ নেই, যেটা আল্লাহ ফাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এতে কোন রকমের ভুল ভ্রান্তি নেই, মানুষের লিখা কিতাবে, মানুষের রচিত কিতাবে, গ্রন্থে ভুল ভ্রান্তি থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, অসম্পূর্ণ থাকতে পারে, সমস্যা সমাধান না হতে পারে পুরোপুরি, কিন্তু এতে সবকিছু রয়েছে। গভীরভাবে চিন্তা করা হচ্ছে যে এই কিতাবে কোনো সন্দেহ নেই, সুতরাং এটি হচ্ছে আমার জীবন বিধান, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গাইড নেব, হেদায়াত নেব, আলো নেব, দিক নির্দেশনা নেব এই কোরআন থেকে, আমার ব্যক্তি জীবন হোক, আমার পারিবারিক জীবন হোক, আমার অর্থনীতি ব্যবসা বাণিজ্য হোক, আমার রাজনীতি হোক, আমার সামাজিক কাজ হোক, আমার যে কোনো কাজ কথা হোক না কেন, এমনকি একটা কদম ওঠানো হোক না কেন, এই আল কোরআনের আলোকে নেব, তাহলে আপনার জীবন এক কথাতে গড়ে উঠবে, লারাই বাফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই, সুতরাং আমার জীবন কেমন হবে, আমার পা কোন দিকে উঠবে, যেভাবে কোরআন বলেছে, সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাদব্বর, গৌর করা, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়াত দেবে, রাস্তা দেখাবে মুত্তাকিন কি আল্লাভীরুদেরকে, যারা সংযত পাপ মুক্ত হতে চায়, তাহলে তাকওয়া কি জিনিস, আমি তাকওয়া অর্জন করব, তাহলে কোরআন দিয়ে আমি উপকৃত হব। আর যদি আমার মধ্যে তাকওয়া না থাকে, আল্লাভীরুতা না থাকে, পাপ থেকে বাঁচার মতো মনের চাহিদা বাসনা না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, তাহলে আমি কোরআন দিয়ে লাভবান হতে পারবো না। যদিও কোরআন হাফেজ হই, যদিও কোরআনের আলেম হই, যদিও কোরআনের প্রচার হোক, কোনো ফায়দা হবে না আমাকে কোরআন দিয়ে, যদি মুত্তাকি না হইতে পারি। সুতরাং তাকওয়া অর্জন করব আমি, কারণ কোরআনে কেরিম, ওয়ালা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা, যারা তাকওয়া অর্জন করে না তারা জালেম, আর জালেমদের কোরআন দিয়ে ক্ষতি বৃদ্ধি পায়, আল্লাহ বলেছেন। এইভাবে গভীরভাবে কোরআনে কেরিমের আয়াত নিয়ে চিন্তা করা, এক একটি আয়াত নিয়ে দৃঢ় স্থিরভাবে পড়া, আর চিন্তা করে ভিতরে ঢোকার চেষ্টা করা, যাতে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন হয়, আপনার ঈমান আমলের উন্নতি হয়, আখেরাত মুখী হতে পারেন, দুনিয়া বিমুখ হতে পারেন, এটা হচ্ছে তাদব্বরে কোরআন। আল্লাহ সেই দিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে তার তৌফিক দান করেন, কোরআন গভীরভাবে চর্চা করে পড়ার যেন তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করে না, কাফিরদের কথা, বিদীনদের কথা, যারা ইমান নিয়ে আসেনি, অথবা ইমান নিয়ে এসছে কিন্তু গতানুগতিক ইমান, জন্মসূত্রে মুসলিম, কিন্তু কোরআন চর্চা করে না, কোরআন পড়ে যত শ্রেণীর লোক হইতে পারে, কিন্তু কোরআন গভীরভাবে, কোরআন থেকে যে উপকৃত হইতে হবে সেখান থেকে কিছু নিয়ে এইরকম জীবনযাপন করে না, তাদেরকে আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন কোরআন, এরা কি এমন লোক যারা কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করে না, আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়ের উপর তালা লাগানো রয়েছে, তাদের অন্তরগুলিতে তালা লাগানো আছে, যে কোরআন যেতেই পারে না তাদের অন্তরের দিকে, অন্তরের কাছে গেলে ঢুকতেই পারে না, এমনটা কি, দুইয়ের এক, তাদের অন্তরে তালা লাগানো আছে তাদের পাপের কারণে, অনেক সময় মানুষ যখন পাপ করে তখন অন্তরে তালা লেগে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরপর বিনা কোনো শরীয়তি ওজরি কেউ যদি তিন জুমা ছাড়ে, মান তারাকা সালাসা জুমাতিন তাহাও না, তাহলে তবে আল্লাহ আলা কলবিহি, তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেন, তালা মেরে দেন, তাহলে যেই ব্যক্তি নিজ জীবনে সাবালক হওয়ার পরে পরপর তিন জমা বিনা কোনো ওজরে সফরে ছিল না যে জমা মসজিদ পর্যন্ত পৌঁছতে পারবে না, সে অসুস্থ এমন ছিল না যে বিছানা থেকে চলতে পারবে না, ঘুমিয়ে লম্বা ঘুমে টান দিয়ে জুমা ছেড়েছে, অথবা দুনিয়ার কাজে মেতে থেকে জুমা ছেড়েছে, এই সময় খেলা চলছে বিশ্বকাপ ইত্যাদি, এইভাবে বিনা কোনো ওজরে জুমা ছেড়েছে, তবে আল্লাহ আলা পালবি, আল্লাহ তার অন্তরে তালা মেরে দেন। সুতরাং এদের কোরআন দিয়ে কোনো ফায়দা হবে না, কোরআনে করিম থেকে তারা কখনো উপকৃত হবে না, সারা জীবনটা গুমরা হয়ে জাহান্নামে চলে যাবে। এইরকম বিভিন্ন কারণে মানুষ যখন খুব বেশি পাপ করে, পাপ পাপকে ডেকে নিয়ে আসে, তখন অন্তরে তালা মেরে দেওয়া, খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, হ্যাঁ, ইশাওয়াতুন ওয়া রাহমা আযাবুন আযীম, বলতাম আল্লাহ আলাইহা বিকুফরিহিম, আল্লাহ বলেছেন তাদের কুফুরির কারণে, বাড়াবাড়ির কারণে, বিভিন্ন কারণ আল্লাহ উল্লেখ করেছেন যাতে আল্লাহ মোহর মেরে দেন, তালা মেরে দেন। তো আল্লাহ যেন আমাদের অন্তরকে খোলা রাখেন এবং গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তারপরে এরশাদ করছেন ওই সব লোকদের কথা যারা ইসলামে আসার পরে মুরতাদ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় কিছু লোকেরা ইসলাম কবুল করার পরে মুরতাদ হয়ে গেছে, অথবা ইসলাম কবুল করেছে কিন্তু তারা মুনাফেক হয়ে গেছে, তার মানে মুরতাদ হয়ে গেছে, কপটতার মাধ্যমে তারা মুরতাদ হয়ে গেছে, অথবা জন্মসূত্রে মুসলিম হওয়া সত্ত্বেও তারা বড় হওয়ার পরে ইসলাম বিমুখ হয়ে গেছে, নিজের ইসলামকে নষ্ট করেছে শিরক দ্বারা, কুফরি দ্বারা, মুনাফিকি দ্বারা, অথবা ইসলাম ভঙ্গকারী যে কোনো বিষয় দ্বারা, ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে দশটিরও বেশি বিষয় নিয়ে একটা আলোচনা আমার আছে, সেটা শুনলে বিস্তারিত জানতে পারবেন যে মুসলিম হওয়া সত্ত্বেও, সাত পিঁড়ি মুসলিম, তারপরেও ইসলাম যদি নিজে টিকিয়ে না রাখে মানুষ সাবালক হওয়ার পরে, তো ইসলাম কোন বংশের সম্পত্তি নয় যে টিকে থাকবে, ইসলামকে টিকিয়ে রাখতে হবে নিজে, তার হেফাজত করতে হবে। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইরতাদু আলা আদবারিহিম, নিশ্চয় ওসব লোকেরা যারা পিছন দিকে ফিরে যায়, ইরতাদু মানে ফিরে যায়, আলা আদবারিহিম পিছন দিকে, পৃষ্ঠদেশ দেখিয়ে যারা ফিরে যায়, মিম্বাদে মা তাবাইয়ানা লাহুমুল হুদা, তাদের জন্য সঠিক পথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও, হেদায়াত স্পষ্ট হয়ে গেছে, হেদায়াত স্পষ্ট হওয়া এক হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তাদের কাছে পৌঁছেছে, ইসলাম কবুল করেছে, তারপরে ফিরে গেছে, তাহলে কানে ইসলামের দাওয়াত পৌঁছেছে, জন্মসূত্রে মুসলিম, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, মিম্বাদে মাতা বাইয়া লাহুমুল হুদা, হিদায়াত স্পষ্ট হয়েছে, হিদায়াতের ঘরে পয়দা হয়েছে, তারপর ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে, ফিরে গেছে, সারা জীবন বেনামাজি থেকে গেল, সারা জীবন পাপি থেকে গেল, সারা জীবন না চলে গেল, দুনিয়ার জন্য কত কি চিন্তা করলো আর পরিশ্রম মেহনত করলো, কিন্তু কখনো তার চিন্তায় এ খেয়াল আসলো না যে আখেরাত বলে কিছু আছে, আর সেই দিকে আমি যাচ্ছি, সুতরাং তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, কিছু করার আছে আমার, করতে হবে, এ কথা চিন্তা আসলো না, সে কিন্তু মুসলিম নয়। আর এইরকম মুসলিম সমাজে অনেক মুসলিম আছে, পঞ্চাশ ষাট বছরের জীবন চলে গেল, দুনিয়ার নেতৃত্বে চিন্তা করেছে পৌঁছিতে পারুক আর না পারুক, বড় লোক হওয়ার, ধনী হওয়ার চিন্তা করেছে, সে পারুক আর নাই পারুক, হ্যাঁ, শিক্ষিত হওয়ার চিন্তা করেছে, পারুক আর নাই পারুক, হ্যাঁ, নিরাপত্তার জন্য চেষ্টা করেছে, পারুক আর নাই পারুক নিরাপত্তা হাসিল করতে, এইভাবে মান সম্মানের চেষ্টা করেছে, পারুক আর নাই পারুক, দুনিয়ার ক্ষেত্রে সবকিছু করেছে, মেহনত করেছে, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার অন্তরে হাত রেখে বলো যে মতের পরে কি হবে, এই বলে কোনোদিন চিন্তা করেছেন আপনি, আখেরাত বলে যা আছে তা সম্পর্কে কোনোদিন ভেবে দেখেছেন কি, বলে না তা তো করিনি, কখনো সে মুসলিম নয়, নিঃসন্দেহ মুসলিম নয়। আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে এমন বিমুখ হয়ে যাওয়া যে লা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইয়ামাল বিহি, শিখলো না আর কোনোদিন আমলের কথা কর্মের কথাও চিন্তা করল না, এটা হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়গুলির একটি। আল্লাহ পাক রব্বুল বলছেন যে যারা এই রকম ইসলাম থেকে বিমুখ হয়ে গেল, দীন ইসলামের হিদায়াত সঠিক দিক নির্দেশনা পাওয়ার পরেও, সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও, আশায়তান সাওয়াল আল্লাহম, শয়তান এদেরকে নিয়ে খেলা করে, শয়তান সাওয়াল আল্লাহম মানে জাইয়ান আল্লাহম, তাদের জন্য পাপের কাজকে, খারাপ কাজকে, অন্যায়কে, দুনিয়ার ভোগবিলাসকে, পার্থিব জগৎকে সুসজ্জিত করে পেশ করে, দুনিয়াতে সাজিয়ে সাজিয়ে পেশ করে, নেতৃত্ব, গদি, পদ, পয়সা, ধন দৌলত, দুনিয়ার স্বার্থ, এসবকে শয়তান সাজিয়ে পেশ করে, সওয়ালাহুম ওয়া আমলা লাহুম, আর শয়তান তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে, মিথ্যা আশা, বড় বড় আশা নিয়ে বসে আছে, আজকে থেকে দশ বছর পরে সে আশা পূরণ হবে হয়তো, আর তার মত হয়তো এক বছর দুই বছরের মধ্যে আছে, কিন্তু বড় আশা নেই, এর থেকে বেশি আশা নিয়ে অনেকে বসে আছে, তাই না? গ্রামে আছি, শহরে জমি কিনবো, বাড়ি করব, তারপরে সেখানে দোকান পাট করব, সেখানে ব্যবসা করব, সেখানে এই করব, আমি এখন চেয়ারম্যান আছি, কোনো একদিন আমি এমপি হব, মিনিস্টার হব, তারপরে এই হব সে হব, বড় বড় স্বপ্ন দেখে বসে আছে। আর শয়তান সওয়াল আলহম আমলা আলহম, শয়তান এইসব লোকদের কি করে, যারা দুনিয়ামুখী, আখিরাত সম্পর্কে কোনো চিন্তা করে না, যারা দীন ইসলাম থেকে ফিরে গেছে, দীন ইসলামের শিক্ষা এবং আমল থেকে ফিরে গেছে, শয়তান তাদের জন্য দুনিয়াকে সুশোভিত করে পেশ করে, আর শয়তান মিথ্যা আশা দিয়ে থাকে। আমলা আলহমের ফাইল তাহলে শয়তান, দুটোই ফেলের ফাইল তাহলে শয়তান। আর শয়তান সওয়াল আলহম সওয়াল, শয়তান সুশোভিত করে পেশ করেছে আর শয়তান তাদেরকে মিথ্যা আশা দিয়েছে। কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে দ্বিতীয় ফেল যেটা আমলা আলহম, এর ফাইল কর্তা আল্লাহ, শয়তান তাদের জন্য দুনিয়াকে সুসজ্জিত করে পেশ করেছে, দুনিয়ার লোভলালসায় সবকে, আর ও আমলা আলহম আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে অবসর দিয়েছেন। আমলা মানে হচ্ছে ঢিল দেওয়া, ছাড় দেওয়া, অবসর দেওয়া। আমলা আর আমহালা দুটোর মানে হচ্ছে ঢিল দেওয়া, অবসর দেওয়া। যেমন সূরা তারিক আল্লাহ বলেছেন, ফামা হেলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে আমহিলহুম ঢিল দিয়ে দাও। যেমন বড় বড় যারা মাছ ধরে ছিপে, তারা প্রথমে টান দেয় না, কিন্তু ছোট মাছ ধরার জন্য দিলেন টান হঠাৎ করে, মাছ লাগতেই, তাই না? কিন্তু বড় মাছ ধরার জন্য কি করতে হয় যারা ধরেছেন তারা জানেন, সুতা ছাড়তে থাকে, যখন মাছ লেগে গেছে বুঝতে পারে মাছ লেগেছে, টান দেয় না, সুতা ছাড়তে, ঢিল দেয় ঢিল দেয়, ও টান দেয় টান দেয়, অনেক দূর পর্যন্ত টান দিয়ে যায়, খেলা করে, খেলা করতে করতে করতে যেহেতু বনশি গিলে আছে আর কতক্ষণ থাকবে, নিস্তেজ যখন হয়ে যায় আর নড়াচড়া করতে পারে, তখন ধীরে ধীরে টানে, ধীরে ধীরে টানে, মাছের শিকারি এইভাবে মাছ শিকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার নীতিমালাতে এটা রয়েছে, আল্লাহ পাক অবসর দিয়ে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহ লা ইয়ুমহিলুল জালিম, আল্লাহ পাক জালিমকে ছাড় দেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিত, কিন্তু যখন আল্লাহ ধরে নেন তখন আর ছাড়েন না, ধরে নিলে আল্লাহ ছাড়েন না, অবসর দিয়ে রেখে অবসর ধোকা খেয়ে যায় যে দেখো তুমি তো নামাজ পড়েছো কি পেয়েছো, দেখো আমি কি করলাম, যখন আল্লাহ ধরে নেন তখন ছাড়েন না। ওকাজালিক তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেছেন কোরআনে, ওকাজালিক আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, এইভাবে তোমার রবের পকড়াও রয়েছে, ইযা আখাযাল কুরা, যখন কোন জনপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ফেলেন যাদেরকে ধ্বংস করব, ওয়া হিয়া যালিমা, যারা জুলম অত্যাচার করে সেই সব জনপদের লোকদেরকে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পকড়াও ধারণ অত্যন্ত শাদীদ, প্রবল, কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে এরা মুরতাদ কেন হইল, ইসলাম বিমুখ কেন হইল, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করলাম শুধু তাতেই, আমি নবীকে অস্বীকার করলাম তাতেই, আমি কোরআনকে অস্বীকার করলাম, এরকম ঘোষণা করলে না, এছাড়াও বহু কিছু রয়েছে যাতে ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, বিমুখ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযিনা কারিহু মা নাযালাল্লাহ সানুতিউকুম ফি বাযলাম, দেখেন এরা বলেনি যে আমরা মুহাম্মদকে মানি না, কোরআনকে মানি না, এরকম কথা বলেনি, তারা কি বলেছিল, ওই সব কাফেরদেরকে, এই কাফেররা হয় ইহুদি, মদিনার ইহুদিরা অথবা মক্কার মুশরিকরা, এদেরকে বলেছিল যে দেখো আমরা মুনাফিকরা, মুনাফিক আল্লাহ উল্লেখ করেছেন, এরা বলেছিল যে দেখো আমরা যদিও বাহ্যিক কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি, কিন্তু আসলে তার সাথে না, আমরা আমরা তোমাদের সাথে আছি সুখে দুঃখে, যদি তোমরা বাইরে থেকে আক্রমণ করো, মক্কা লোকদেরকে বলো তোমরা যদি আক্রমণ করো আমার ভিতর থেকে আছি সাহায্য করার জন্য। ইহুদিদেরকে বললো, ইহুদি গোত্র মদিনার আশেপাশে তিনটা গোত্র বসবাস করতো, বানু কাইনুকা, বানু নাজির, বানু কুরাইজা, এদেরকে বললো তোমরা যদি এই মুসলিমদের উপর আক্রমণ করো, আওস খাজরাজ আনসারদের উপর আর মুহাজিরদের উপর, তাহলে আমরা সহযোগিতা করব, মুনাফিকরা বলেছে। তারা কি বলেছিল, এই মুরতাদ এই জন্য হয়েছিল, জালিকা মানে এই মুরতাদ এই জন্য হয়েছিল, বিআন্নাহুম ক্বালু লিল্লাযিনা কারিহু মা নাযালাল্লাহ, ওই সব লোকদেরকে বলেছে, ওই সব কাফেরদেরকে, ইহুদিদেরকে অথবা মুশরিকদেরকে বলেছিল, যারা কারিহু মা নাযালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন কোরআনে কারীম আল্লাহর বিধান, তাকে ঘৃণা করেছিল, ওই সব লোকদেরকে বলেছিল, অর্থাৎ হয় ইহুদিরা যারা আল্লাহর বিধানকে ঘৃণা করেছিল তাদেরকে বলেছিল, অথবা মক্কার মুশরিকরা যারা আল্লাহর বিধানকে ঘৃণা করেছিল তাদেরকে বলেছিল, কিছু কিছু ব্যাপারে, বাদুল আমর মানে কিছু কিছু ব্যাপারে, সব ব্যাপারে নয়, কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মানব আমরা, তোমাদের সাথে আছি। তাহলে বোঝা গেল যে ইসলামের কিছু কিছু ব্যাপার যদি অস্বীকার করে তাহলে মুরতাদ হয়ে যায়। নামাজ রোজা ঠিক আছে, ধর্ম এখানে সেকুলারিজম, ধর্ম মসজিদে ঠিক আছে, কিন্তু চোরের হাত কাটার কথা বলবে এটা চলবে না, জেনাকারী শাস্তির কথা বলবে, দণ্ডবিধানের কথা বলবে, এগুলো বর্বরতা। সানতীয় কমি বাজলাম, তাহলে ইহুদি নাসারাদেরকে আর কাফের মুশরিকদেরকে বললো যে তোমাদের সাথে কিছু কিছু ব্যাপারে আছে। আল্লাহ বলছেন যারা বলেছিল সানতি ও কুফি বাদিল আমর, কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মানব, তোমাদের আনুগত্য করব, এই জন্য তারা মুরতাদ হয়েছিল। ওয়াল্লাহু ইয়ালাম ইসরারহুম, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের কথা, তাদের লুকায়িত কথা জানেন। সিররুন মানে লুকায়িত, এই জন্য দিনের নামাজকে সিররি নামাজ বলা হয়, মানে গোপনে গোপনে তেলাওয়াত করা হয়, রাতের নামাজকে জেহরি নামাজ বলা হয়। ওয়াল্লাহু ইয়ালাম ইসরারহুম, আল্লাহ পাক রব্বুল তাদের মনের কথা, লুকায়িত কথা আল্লাহ পাক জানেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন ওই অবস্থার কথা, যখন মানুষের প্রত্যেকের মওত আসবে, আর মওত আসার সময় বিশেষ করে যারা গুনাহগার পাপিষ্ঠ এই মুসলিম উম্মতের, আর যারা কাফির, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা বিদিন, তাদেরকে যে শাসানি দিয়ে, ধমক দিয়ে তাদের চেহারাতে মুখে মার দেন ফেরেশতারা, আযাবের ফেরেশতারা, আর তাদের পাছাতে পিটুনি লাগান, এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তুলে ধরেছেন বড় সংক্ষেপে। আরো দুটি আয়াত রয়েছে এই মর্মে, একটি আয়াত রয়েছে সূরা আনআমে আয়াত নম্বর 93, আর সূরায়ে আনফালে রয়েছে আয়াত নম্বর 50-এ। এই সামনের আয়াতটি দেখা যায়, তারপর ওই দুটি আয়াত আমি শোনাচ্ছি সময় থাকলে। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু, কি দশা হবে তাদের, আল্লাহ বলছেন ফাকাইফা, কি দশা হবে তাদের, ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু, যখন ফেরেশতাগণ তাদের জানগুলি কবজ করবেন, জানগুলি গ্রহণ করবেন, রুহ কবজ করার জন্য, আত্মাগুলি গ্রহণ করার জন্য ফেরেশতারা এসে গেছেন, আযাবের ফেরেশতা মালাকুল মওতের সাথে, কি করবেন তারা, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়াদবারহুম, তাদের মুখমণ্ডলে চেহারায় মার দিবেন, ওয়াদবারহুম আর তাদের পাছায় মার দিবেন, আদবারহুম দবরের বহুবচন হচ্ছে আদবার, আর ওয়াজহুনের বহুবচন হচ্ছে ওজু, তাদের মুখগুলিতে ফেরেশতারা মারবেন আর তাদের পাছায় মার দেবেন। আল্লাহ ফাক রব্বুল আলামিন আর অন্য আয়াতে বলেছে ওয়ালাও তারা, হে নবী তুমি যদি দেখতে, নবীকে সরাসরি সম্বোধন করা হয়েছে আর আমাদের প্রত্যেককে সম্বোধন করা হয়েছে পরোক্ষভাবে। আল্লাহ বলছেন ওয়ালাও তারা, তুমি যদি দেখতে, ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, যখন কার কাফেরদের জানগুলিকে ফেরেশতারা গ্রহণ করে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়াদবারহুম, তাদের মুখে মার লাগায় আর তাদের পাছায় মার লাগায়, আল্লাহ পাক বলেছেন এই সূরা আনফালের আয়াত। আর আরেকটি আয়াত রয়েছে, এখানে শুধু কাফেরদের কথা আল্লাহ বলে, জালেমদের কথা, আর জালেম হচ্ছে এর আগে বলেছি কত প্রকারের জালেম, তিন প্রকারের জালেম, কাফের মুশরিক যারা ইসলামের বাইরেই তারা জালেম, ইন্না শিরক আলা জুলমুন আজম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সুতরাং কাফের মুশরিক যারা কুফরি করে শিরকের অবস্থায় মারা গেল, অথবা মুসলিম উম্মতে থেকে বড় শিরক করে কবর মাজারে সিজদা করে মারা গেল ওই অবস্থায়, তারা হচ্ছে বড় জালেম, আকীদার ক্ষেত্রে জালেম, ইসলামের গণ্ডিতেই নেই। দ্বিতীয় জালেম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ক্ষেত্রে বিভিন্ন পাপ করে নিজের আত্মার উপরে জুলুম করে যারা মারা গেল, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, যদি এতে মানুষের উপরে জুলুম রয়েছে কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর অবাধ্য হওয়া রয়েছে, নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, মানুষের হক নষ্ট করলো না কিন্তু নামাজ পড়লো না, রোজা রাখলো না, যাকাত দিল না, হজ করলো না, ফরজ ওয়াজিব আদায় করলো না, হারাম কাজ করলো, পাপ করলো আর হারাম আয় উপার্জন করলো, নিজের নফসের নিজের ওপর জুলুম করে যারা মারা গেল বিভিন্ন পাপ করে, এক শ্রেণীর জালেম। আর তৃতীয় জালেম হচ্ছে যারা বান্দার উপর জুলুম করেছে, হতে পারে যে মানুষ আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেনি, নামাজ ছাড়েনি, কিন্তু মানুষ উপরে জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, অথবা মানুষের টাকা পয়সা বেইমানি করেছে, মানুষের জমি জায়গায় বেইমানি করেছে ইত্যাদি, যে কোনো ভাবে মানুষের হক নষ্ট করেছে, গীবত করেছে, বদনাম করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে কোন পুরুষ মহিলার উপর ইত্যাদি, এইভাবে আল্লাহ পাক জালেমদের কথা এখানে বলেছেন। দেখেন এই আয়াতটি, ওয়ালাও তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মওত, হে নবী তুমি যদি দেখতে জালেমুন, যখন জালেম রাফি গামারাতিল মওত, মওতের যন্ত্রণাই থাকবে, গামারাত মানে হচ্ছে সাকারাত, মওতের যন্ত্রণাই যখন ভুগবে, সেই সময় যদি জালেমদের আসল অবস্থা তুমি দেখতে পেতে, গায়েবের অবস্থা, ফেরেশতা এসেছে আজাবের ফেরেশতা, আর জালেমদের উপর শাস্তি চলছে, আর জালেমদের আত্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে, জালেমদের আত্মা, কাফেরের আত্মা, পাপিষ্ঠদের আত্মা যেতে চায় না, সুতরাং পালাইতে শুরু করে, এইদিক ওদিক ছুটাছুটি শুরু করে, শরীরের মধ্যে যাব না, টেনে হিঁচড়ে তার দেহ থেকে আত্মাকে বের করে, হে খবিস আত্মা, হে নোংরা নাপাক রূহ, উখরুজি, বেরিয়ে আসো, এলা গাজাবিল্লাহ, আল্লাহর গজব ক্রোধের উদ্দেশ্যে, ওয়াসাখাতি, আল্লাহর অসন্তুষ্টির উদ্দেশ্যে সেখানে যেতে হবে, চলো চলো সিজ্জিনে, চলো তোমার জন্য সিজ্জিন অপেক্ষা করছে, সেখানকার আজাব অপেক্ষা রয়েছে। আল্লাহ পাকের সাদ করেছেন, যখন মওতের যন্ত্রণায় তারা থাকবে, সেই সময় হে নবী জালেমদেরকে যদি দেখতে, ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতাগণ তাদের হাতগুলি বাড়িয়ে তাদের জানগুলি গ্রহণ করার চেষ্টা করবেন, জানগুলি গ্রহণ করবেন, বাসিতু আইদিহিম, হাত বাড়িয়ে রয়েছেন মানে তাদের রূহগুলি নেওয়ার জন্য, মার আর মার দেওয়ার জন্য, তাফসীরকার বলেছেন বিদ্যার্থ মার দিচ্ছেন আর তাদের রূহ কবজ করছেন মালাকুল মউত। আখরিজু আনফুসাকুম, আর সেই সময় ফেরেশতারা সম্বোধন করে খবিস আত্মাগুলিকে, পাপীদেরকে বলে, জালেমদেরকে, আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মা বের করো, আখরিজু আনফুসাকুম, আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে বদলা দেওয়া হবে, বড় লাঞ্ছিত কর বদলা, বড় লাঞ্ছনাকর বদলা দেওয়া হবে, আযাবাল হুন, এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তি বড় লাঞ্ছনাকর শাস্তি, বেমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তোমরা আল্লাহ সম্পর্কে হক কথা বলতে না, সত্য কথা বলতে না, ধর্মের নামে, ইসলামের নামে শিরক কুফরের কথা বলেছ, ইসলামের নামে বিদাতী কথাবার্তা বলেছ, আর তৌহিদ আল্লাহর একত্বের জায়গায় শিরক বলেছ, অথবা যারা বিদিন তাদেরকে ওইভাবে সম্বোধন করা হবে, কিন্তু মুসলিম সমাজের যারা জালেম তারা যে না হক অন্যায় কাজ করেছে, গায়র আল হক আল্লাহ বলেছেন, গায়র আল হক, ইসলাম ছাড়া কুফুরি হইতে পারে, ইসলামের গণ্ডিতে থেকে পাপের কাজের প্রচার প্রসার ঘটিয়েছে, শিরক বিদাতের প্রচার প্রসার ঘটিয়েছে, তাওহীদ সুন্নাতের কথা বলেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিখুঁত নির্ভেজাল রাস্তার কথা বলেনি, ওয়াকুনতুম আন আয়াতি তাস্তাকবিরুন, আর আল্লাহর আয়াত সম্পর্কে তোমাদের অন্তরে অহংকার ছিল, কোরআনের দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দলিল পেশ করলে তোমরা উপেক্ষা করতে, মানুষের কথা পেশ করতে, অমুক কি বলেছেন, অমুক তরিকায় কি আছে, অমুক সাহেব কি বলেছেন এই আয়াত এই মাসলা সম্পর্কে, এরকম কথা বলতে তোমরা, কোন তোমার আয়াত হইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, এই এই রকম লোক যাদের মতের সময় তাদের মুখে এবং পাছায় মার দেবেন ফেরেশতারা, আর তাদের শাসানি ধমক দিয়ে এরকম শাস্তি দিয়ে তাদের রোগগুলিকে আত্মাগুলিকে গ্রহণ করবেন, এটা কেন হবে, জালিকা, এর কারণ আল্লাহ বর্ণনা করেছেন তারপর আয়াতে, বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, কারণ তারা অনুসরণ করেছে এমন বিধিবিধানের, এমন কথার যা আল্লাহকে অসন্তুষ্ট করে, এমন বিধান মেনেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে, ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মানেনি, পারিবারিক জীবনে আল্লাহর বিধান মানেনি, সামাজিক ক্ষেত্রে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করেনি, রাষ্ট্রনীতিতে অর্থনীতি আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করেনি, হালাল হারামের কোনো পার্থক্য করেনি, আল্লাহর বিধান মোতাবেক সে ইবাদত বন্দী করেনি, খেয়াল খুশি ইবাদত বন্দী করেছে, ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তাহলে মানুষের তৈরি করা সে বিদাতি আমল হোক ইবাদত বন্দীর ক্ষেত্রে অথবা আইন কানুনের ক্ষেত্রে মানব রচিত বিধান হোক, আল্লাহকে এসব অসন্তুষ্ট করে, নারাজ করে, তার অনুসরণ করেছে, ওয়াকারিহু রিদওয়ানা, আর আল্লাহ পাক যাতে সন্তুষ্ট হন আল্লাহর সন্তুষ্টিকে তারা ঘৃণা করেছে, আল্লাহ সন্তুষ্ট হবেন কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা তুফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাক্তুম বিহি, অতদিন পর্যন্ত পথভ্রষ্ট গুমরাহ হবে যতদিন তোমরা মজবুত করে ধরে থাকবে, কি কিতাবুল্লাহ কোরআনে করিম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, আমার সুন্নাত রাসূলের হাদিস, এটা হচ্ছে আল্লাহকে রাজি করার পথ, না এই রাস্তায় চলবে না, শর্টকট অন্য রাস্তা তার কাছে, অমুক পীরের রাস্তা, অমুক দেওয়ানবাগির রাস্তা, আটরসির রাস্তা, জাকির পাটির রাস্তা, মাইজ ভান্ডারির রাস্তা, হ্যাঁ সুফিদের রাস্তা, অমুক পীরের রাস্তা, অমুক ওলির রাস্তা, না এইসব রাস্তা না, ইসলাম, ইসলামের রাস্তা একটা, ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আর এই ইসলাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, একমাত্র তরিকা মুহাম্মদিয়া আছে, আর কোন তরিকা নাই পৃথিবীতে, এটা হচ্ছে আল্লাহর রিজওয়ান, আল্লাহর সন্তুষ্টির রাস্তা। ওয়াকারিহ রিজওয়ান, তাকে ঘৃণা করেছে, অপছন্দ করেছে। নবীর তরিকা দিয়ে ডাকলে তারা এজাহুম মরিজুন, তারা মুখ ফিরিয়ে নিত। আল্লাহ ফাকরাবুল অন্য আয়াতে এরকম বলেছেন, ওয়াইযা দু ইলাল্লাহ ওয়া রাসূলিহি ইযা ফারীকুম মিনহুম, তাদের মধ্যে একটা দল আছে তারা মুখ ফিরে না, না আল্লাহ এবং রাসূলের কথা কোরআন হাদিস মানতে রাজি না। কোরআন হাদিস আমরা কি বুঝবো? আমাদের বড়রা বুঝেছেন, ওই বড়রা যেই তরিকা চলছে সেই তরিকায় চলবে, কোরআন হাদিস দলিল পেশ করলে মানবে না। এইরকম রাস্তা অবলম্বন করলে আল্লাহ তাদের আমলগুলিকে বিনষ্ট করে দিয়েছেন। যারা এইরকম কাজ করবে যে আল্লাহর সন্তুষ্টির রাস্তাকে ঘৃণা করবে আর আল্লাহ পাকে যা অসন্তুষ্ট করে তা অনুসরণ করবে, তাদের আমলগুলিকে আল্লাহ বরবাদ করে দেবেন। ফাহবাত আমালহুম। তারপর আল্লাহ পাকের ইরশাদ করেছেন, আমহাসিবাল্লাযিনা ফী কুলুবিহিম মারাদ আল্লা ইউখরিজাল্লাহু আযগানাহুম, ওই সব লোকেরা কি ধারণা করেছে যাদের অন্তরে রোগ আছে। ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ পাক একাধিক আয়াতে কোরআনে কারিমে বলেছেন যে কিছু কিছু মানুষের অন্তরে কি আছে, রোগ আছে। তাহলে শুধু শরীরের রোগ রোগ নয়, শরীরের রোগের চাইতে বড় রোগ হচ্ছে কলবের রোগ, মনের রোগ। এই হৃদয়ের রোগ হচ্ছে শিরকের রোগ, কুফরির রোগ, সন্দেহের রোগ, সংশয়ের রোগ, পাপের কামনা বাসনা চাহিদার রোগ, কুপ্রবৃত্তির অনুসরণের রোগ, হিংসা বিদ্বেষের রোগ, শত্রুতার রোগ, এই ধরনের বহু রোগ আছে যেগুলো অন্তরের ব্যাধি। আল্লাহ পাক বলছেন, আম হাসিবাল্লাযিনা ফী কুলুবিহিম মারাদ, ওই সব লোকেরা কি এই ধারণা করেছে যাদের অন্তরে ব্যাধি আছে, আন লা ইউখরিজাল্লাহু আযগানাহুম, তাদের বিদ্বেষ ভাবকে আল্লাহ বের করে দিতে পারবেন না। মনের মধ্যে যে কপটতা মুনাফিকি লুকিয়ে আছে, মনের মধ্যে শিরক আর কুফরি লুকিয়ে আছে, মনের মধ্যে পাপের কামনা বাসনা লুকিয়ে আছে, কিন্তু মুসলিম সমাজে মুসলিম সেজে থাকতে হবে, সেই জন্য গোপনে রাখে। আল্লাহ বলছেন এগুলো বের করতে পারবেন না। আযগান জাগানোনের জামা, এর মানে হয় বিদ্বেষ ভাব, মনের মধ্যে বিদ্বেষ ভাব, আল্লাহর দিনকে পছন্দ করেন না, মানবরচিত বিধান পছন্দ করেন, খেয়াল খুশি চলাকে পছন্দ করেন, নামাজ পছন্দ করেন না, বেনামাজিদেরকে আর বেনামাজিদের সাথে উঠা বসাকে পছন্দ করেন। এইভাবে এবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক আর সহি আকিদার ক্ষেত্রে হোক অথবা ভালো চরিত্রের ক্ষেত্রে হোক, না সেগুলি পছন্দ নয়, বরং এসবের বিপরীত যেগুলি আল্লাহকে অসন্তুষ্ট করে সেগুলি পছন্দ। তো আল্লাহ পাক বলছেন যে এই যে বিদ্বেষ ভাব অন্তরে তাদের ঢুকে আছে, আল্লাহ কি এগুলি বের করতে পারবেন না? এই ধারণা অবশ্যই বের করে দিতে পারবেন, ইচ্ছা করলে আল্লাহ এই গোপন তথ্য ফাঁস করে দেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেবেন ওহির মাধ্যমে যে এই লোকগুলির মধ্যে মুনাফিকি ঢুকে আছে, এই লোকগুলির মধ্যে পাপের কামনা বাসনা আছে, চাহিদা আছে। ওয়ালাউ নাশাউ, আল্লাহ বলছেন আমি যদি চাইতাম, লা আরাইনাকাহুম, তাহলে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি এইসব লোকগুলিকে চিনিয়ে দিতাম, দেখিয়ে দিতাম যে এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক, অন্তর মুনাফিক, এরা ইসলাম গ্রহণই করেনি, এরা সুযোগ পেলে তোমাকে মারবে, সুযোগ পেলে তোমার সাহাবীদের ক্ষতি করবে, সুযোগ পেলে ইসলামকে ধ্বংস করবে। ওয়ালাউ নাশাউ, আমি আল্লাহ যদি চাইতাম, লা আরাইনাকাহুম, তাহলে অবশ্যই অবশ্যই হে নবী তোমাকে তাদেরকে চিনিয়ে দিতাম, দেখিয়ে দিতাম। ফালা আরাফতাহুম বিসিমাহুম, তবে তাদের কিছু লক্ষণ আছে, সীমা মানে হচ্ছে চিহ্ন লক্ষণ যা মানুষের মুখমণ্ডলের চেহারায় ফুটে উঠে। অবশ্যই অবশ্যই হে নবী আপনি চিনতে পারবেন তাদেরকে, বিসিমাহুম, তাদের চেহারার ধরন লক্ষণ দেখে, তাদের কথা তাদের চেহারা দেখলে চিনতে পারবেন। প্রথম কথা আল্লাহ পাক চেহারার কথা তাদের বলেছেন, যে সব মুখমণ্ডলের চিহ্নর কথা বা লক্ষণের কথা। ওয়ালা তারিফান্না ফি লাহানিল কাউল, তারপরে দ্বিতীয়তে বলছেন কথার ভঙ্গিমায় চিনতে পারবেন, আর অবশ্যই অবশ্যই তাদেরকে চিনতে পারবেন ফি লাহানিল কাউলি, তাদের কথার ভঙ্গিমায়। কথার ভঙ্গিমাতে বোঝা যায় যে সত্যিকার অর্থে খালেস অন্তর থেকে মুমিন মুসলিম, না মুনাফিক, না মুশরিক, কবর পূজারী, চিনতে পারবেন। পাঁচ মিনিট কথা বললে বুঝতে পারবেন যে কোন তরিকার লোক, একজন তৌহিদ বিশ্বাস, আল্লাহর একত্ব বিশ্বাসী, খালেস রাসূলুল্লাহ সাল্লামের আদর্শের অনুসারী, তার কথা স্পষ্ট বুঝতে পারবেন, এ তৌহিদি মুসলিম। আর একজন যদি বিদায়ী থাকে বুঝতে পারবেন না, আল্লাহর ওলিয়া উলিয়া না থাকলে আজকে যে পাপ মুসলিম সমাজে সব ধ্বংস হয়ে যেত, এক কথা বুঝতে পারলেন আল্লাহর ওলিয়া উলিয়ার পূজারী। হ্যাঁ গৌস কুতুব আবদাল দুনিয়াতে অনেক কিছুই করেন, না হলে আমাদের কিছুই থাকতো না। হ্যাঁ সিলেটের ফ্লাইট কয়েক বছর আগের ঘটনা, তাই জানেন তো মনে হয়, হ্যাঁ ধ্বংস হতে হতে বেঁচে গেল, ও আল্লাহর ওলি যে শুয়ে আছেন, না হলে কিছুই থাকতো না, সব একবার খান খান হয়ে যেত। এক কথায় বুঝতে পারলা তারে ফান্না ফি লাহানিল কৌল, তাদের কথার ভঙ্গিমাতে বুঝতে পারবে যে মুশরিক না মুয়াহিদ। মুনাফিক না মুসলিম, কেমন বুঝতে পারবেন? এইরকমই যারা আল্লাহর বিধানে বিশ্বাসী না, মানব রচিত বিধান পশ্চিমা বিধান নিয়ে সে দেশে চালাতে চায়, তাদের কথা বুঝতে পারবেন। আমিও লাকুম দীনুকুম আলিয়া দিন কোরআনের তেলাওয়াত করছি, দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, আর তারা ওই আয়াত পেশ করছে, কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য, তাদের কথার ভঙ্গিমা বুঝতে পারবেন। নিরপেক্ষ থাকবে, এটাও মানবে না ওটাও মানবে না, সে মুসলিমও না হিন্দু না কিছু না, সে নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, তাহলে সে মুরতাদ না? এখানে ইসলাম, এখানে হিন্দুইজম বা খ্রিস্টানিজম, ও বলছে আমি এটা তো না এটা তো না, এর নাম তো ধর্ম নিরপেক্ষ। তার মাঝখানে দুই দলে ঝগড়া, দুইজনের ঝগড়া হয়েছে, আপনি নিরপেক্ষ বিচার করতেছেন, সালিস বলে তৃতীয় পক্ষকে, সালিস বলে নিরপেক্ষ, তাহলে আপনাকে এদিকে ঝুঁকলে চলবে না আর এদিকে ঝুঁকলে চলবে, এর নাম না নিরপেক্ষ? তাহলে যে ধর্ম নিরপেক্ষ, সে মুসলিমও না, সে হিন্দুও না, কিছুই না, সে তার ধর্ম হচ্ছে পেট আর তার ধর্ম হচ্ছে নেতৃত্ব গদি, তাই না? হ্যাঁ, এই কথাটি বুঝতে পারবেন যে মুসলিম নাই। আল্লাহ পাক ভালো করে জানে তোমাদের আমল সম্পর্কে, তোমাদের কর্ম সম্পর্কে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে আল্লাহ পরীক্ষা করে থাকেন মানুষকে, পরীক্ষা দুনিয়াতে হবে। আল্লাহ ফালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করবো, হাত্তা না আলামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন, যাতে করে আমি জানতে পারি তোমাদের মধ্যে কারা মুজাহিদিন, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালায়, আল্লাহর রাস্তায় মেহনত পরিশ্রম করতে প্রস্তুত, এইরকম লোককে আমি জানতে চাই, পরীক্ষা করি। ওয়াসাবিরিন, আর কারা ধৈর্যশীল, আল্লাহর রাস্তায় অটল হয়ে থাকতে চায়, আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহর দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে যদি জুলম হয়, কথা শুনতে হয়, তারপরও তার উপর অটল থাকবে হকের উপর, কারা? আল্লাহ পরীক্ষা করেন মানুষকে, তাই আল্লাহ পাকের পরীক্ষা হবে। আপনি ভাবিয়েন না যে আমি মানুষকে দিন শিখাবো আর আমার পরীক্ষা হবে না, আমাকে ধৈর্য ধরতে হবে না, আমার রুজুল অত্যাচার হবে না, আমাকে খারাপ কথা শুনতে হবে না, আমাকে কেউ দাজ্জাল বলবে না, আমাকে কেউ ফিতনা বলবে না, আমাকে কেউ জালেম বলবে না, আমাকে কেউ কাফের বলবে না, এসব কথা ভাবিয়েন না। অনেক কিছুই বলতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইতে বড় কিছু বলেছে তারা, তাদের পূর্বপুরুষরা। ওয়ানাবুলু আখবারাকুম, এবং তোমাদের খবরের আমি পরীক্ষা নেব, তোমাদের অন্তরের খবর কি, কতটা তোমাদের ঈমান, কেমন ঈমানের পানিতে আছো, অল্প পানিতে আছো, যে সুবিধাবাদী মুসলমান যখন যেমন তেমন হয়ে যাবে, বাতাসের সাথে তুমি চলবে, আর নাকি তুমি দিনের উপর অটল থাকবে। আল্লাহ পাক রব্বুল বলছেন হাত্তা না আলামাল মুজাহিদ, আমি জানতে চাই, তো আল্লাহকে আগে থেকে জানেন না? আরে আল্লাহ যে বলছেন ওয়ালাবনাবিমান্নাকুম, আমি পরীক্ষা করে জানবো, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পরীক্ষা করার পরে নাউজুবিল্লাহ জানতেন না পরীক্ষা করার আগে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করবো, হাত্তা না আলামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন, যাতে করে আমি জানতে পারি যে তোমাদের মধ্যে মুজাহিদ কারা, পরিশ্রমী মেহনতি কারা, আর তোমাদের মধ্যে সবরকারী ধৈর্য ধারণকারী কারা। তাহলে বুঝা গেল না আলামার মানে, যদি না আলামাই নেন জানা, তাহলে অর্থ এই হয় যে আল্লাহ আগে আগে জানতেন না, পরীক্ষা করার পরে বুঝতে পারেন যে এটা খাঁটি মুসলমান। ওহদের যুদ্ধে যখন পরীক্ষা করলেন, 1000 গেল, রাস্তা থেকে 300 ফিরে গেল, তখন আল্লাহ জানতে পারেন যে 300 মুনাফিক আর এ 700 খাঁটি মুমিন। এটাই কি না আগে থেকে আল্লাহ জানতেন? আগে থেকে আল্লাহ জানতেন। এই জন্য এই না আলামার তাফসীর জানতে হবে। তাফসীর কারগণ একটি শব্দ দিয়ে তাফসীর করেছেন, না আলামা ইলমা জুহুরিন, অর্থাৎ আমি এমন জানা জানবো যেটা তোমাদের কাছে প্রকাশ করে দেব। আমি তো জানি, কিন্তু এই তথ্য লুকায়িত আছে। আমি জানি যে কে মুনাফিক কে মুসলিম, আমি জানি যে কে মুসলিম কে তাওহীদে বিশ্বাসী, আমি জানি কে সুন্নতের অনুসারী কে বিদাতি, কিন্তু আমি পরীক্ষার মাধ্যমে যে কে মুজাহিদ কে ধৈর্যশীল কে দিনের ওপর অটল, এসব পরীক্ষা করার মাধ্যমে এই আমার যে গোপনীয় জানাকে, গায়বের জানাকে তোমাদের মাঝে প্রকাশ করে দিতে চাই, তাহলে তোমরাও জানতে পারলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামরা এই ওহদের যুদ্ধের রাস্তা পর্যন্ত এখানে গিয়ে 300 ফিরে না আসলে জানতে পারতেন না, তা প্রকাশ পেত না, জাহির হইত না, কিন্তু আল্লাহ পাক জানেন, এটা প্রকাশ করে দিতে চান, এই হচ্ছে এর অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন কিছু পাপীদের কথা, তিনটি অপরাধের কথা আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবীলিল্লাহ ওয়াশাকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, নিশ্চয়ই যারা কুফরি করেছে, তাহলে একটি পাপ সেটা হচ্ছে কুফরি করা, অস্বীকার করার পাপ। ওয়াসাদ্দু আন সাবীলিল্লাহ, দ্বিতীয় পাপ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করেছে। কুফরি করা এক পাপ, কুফরি করার পরে অনেক আছে কাফের নিজে অস্বীকারী, কিন্তু অন্যকে বাধা দেয় না। যেমন ফিলিপাইনের পরিবেশে আমাদের এখানে যারা মুসলমান হচ্ছে তাদের অবস্থার অভিজ্ঞতায় আমরা বলছি যে তাদের অনেকে আছে একই বাড়িতে, ভাই মুসলমান হয়ে গেছে বাধা দেবে না, ছেলে মুসলমান হয়ে গেছে না ওকে জ্বালাতন করবে, ওকে কষ্ট দেবে, নির্যাতন করবে, এইরকম সাধারণত হয় না, কিন্তু অনেকের ঘরে হইতে পারে এটা। তাহলে কিছু লোক আছে যে যা ঠিক আছে তোমার স্বাধীনতা আছে তুমি মুসলিম হবে হও, আমি বাধা দেব না, কিন্তু আমি হব না। তাহলে কাফের সে কিন্তু সাদ্দুয়ান সাবিলিল্লাহ নাই, আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করলো না। মুসলিম সমাজে যারা শিরক বিদাত করে তাদের মধ্যে এরকম আছে, কিছু লোক আছে ঠিক আছে তার ব্যক্তি স্বাধীনতা আছে, সে যদি মনে করে সেটাই সহি আকিদা আর সেটাই সহি রাস্তা সেই রাস্তায় চলুক আমি হয়তো মানবো না, তাহলে সে শিরক বিদাতের ওপর থাকলো কিন্তু অন্যকে আল্লাহর রাস্তায় চলতে বাধা দিল না। কুফরির অপরাধ আছে কিন্তু আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার অপরাধ নেই, কারোর মধ্যে আবার ওটাও আছে। আবার কিছু লোক আছে হয়তো নিজে কুফরি করে না কিন্তু আল্লাহর রাস্তায় মানুষ চলুক এটা চায় না, বাহ্যিক মুসলিম সমাজের লোক, মুসলিম সমাজের লোক তার কুফরি স্পষ্ট নয় যে সে কাফের, এটা স্পষ্ট বলতে পারবেন না আপনি, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে নামাজে মসজিদে হাজির হয়, হ্যাঁ মাঝে মধ্যে জুমাতে ঈদেও দেখা যায় ইসলামিক অনুষ্ঠানে এসে হাজির যখন দাওয়াত দিলেন হয়তো, কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামের ক্ষেত্রে কেউ ইসলামের কাজ করতে ইসলামী সংস্থা এনজিও ইসলামিক সংস্থা না তার লাইসেন্স নেই, আর যদি খ্রিস্টান সংস্থা এনজিও যদি হয় হ্যাঁ তার লাইসেন্স আগে থেকে আছে অসুবিধা নেই। কাফেরদের যদি এনজিও হয় তাহলে তার জন্য লাইসেন্স সহজে পেয়ে যাচ্ছে, কিন্তু মুসলিম যদি কোন এনজিও করতে চায় দাতব্য সংস্থা খুলতে চায় তার জন্য লাইসেন্স নেই, তো সাদওয়ান সাবিল্লাহ করে না, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, আল্লাহর দিনের খেদমত হইতে বাধা সৃষ্টি করে। তৃতীয় অপরাধ হচ্ছে অশাকুর রাসূলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, হয়তো মুসলিম কুফরি করে না আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে না কিন্তু নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিরোধিতা করে, ও নবীর তরিকায় চলবে না, হাদিস বলছেন না হাদিস আমরা কি বুঝবো, আর হাদিস আমাদের ওস্তাদরা বুঝেছেন, তিনি যেভাবে বুঝেন ওইভাবে চলবো, তিনি যদি জাহান্নামে যান ওই তরিকায় আমিও যাব, এরকম কথা অনেকে বলে। ওয়াশাকুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ বুখারী খুলে দেখিয়ে দেন, সহিহ মুসলিম খুলে দেখিয়ে দেন, কুতুবুস সিত্তা খুলে দেখিয়ে দেন, যেগুলিকে আমাদের দেশের মানুষ সহিহ সিত্তা বলে, খুলে দেন তার সহিহ হাদিস দেখেন, তারপর না এটা মানবো না কারণ আমাদের তরিকার খেলাফ। ওয়াশাকুর রাসূলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও মানে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পাওয়ার পরে, তাহলে জানাতে হবে, এখানে দাওয়াতের গুরুত্ব বেড়ে যায়, স্পষ্ট হয়। আপনি জানালে অনেকে আছে ইসলাম সম্পর্কে জানে না, ইসলামের দণ্ডবিধান সম্পর্কে জানে না, যদি জানতো চোরের হাত কাটা দণ্ডবিধান, জেনার শাস্তি সম্পর্কে আর কিসাস সম্পর্কে আল্লাহ পাকের হেকমত এবং আল্লাহ পাকের বিধান কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, তাহলে হয়তো সে বিরোধিতা করতো না, কিন্তু সে জাহেল অজ্ঞ, যদিও খুব ওপরে পৌঁছে গেছে কিন্তু দীন ইসলাম সম্পর্কে তাদের কাছে সহি দাওয়াত পৌঁছানো হয়নি। সুতরাং আমাদেরকে বিভিন্ন পন্থায় ওইসব স্তরে দাওয়াত পৌঁছাবার চেষ্টা করতে হবে, যাতে তাদের জন্য তাবাইয়ানা লাহুমুল হুদা হয়ে যায়, হিদায়াতের পথ স্পষ্ট হয়ে যায়, হক বাতিলের মধ্যে তারা পার্থক্য করার মতো জ্ঞান পেয়ে যায়। তারপরে যদি বিরোধিতা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটি অপরাধের কথা আল্লাহ বললেন, এর পরিণামে আল্লাহ কি শাস্তি দেবেন, আল্লাহ বলছেন লা ইয়াদুরুল্লাহ শাইয়্যা, তারা আল্লাহর সামান্যতম ক্ষতি করতে পারবে না, কুফরি করলে আল্লাহর ক্ষতি হবে না, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে কাউকে ইসলামী মানের দিকে আসতেই দিলেন না, তাওহীদের দিকে আসতেই দিলেন না, শিরক বিদাতের মধ্যে ডুবিয়ে রাখলেন, তাতেও আল্লাহর ক্ষতি করতে পারবেন না। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে বিদাতের প্রচার প্রসার ঘটায় লাইয়াদুরুল্লাহ শায়, তবু আল্লাহর ক্ষতি করতে পারবে না, কখন আল্লাহ পাকের ক্ষতি করতে পারবেন? সারা দুনিয়ার মানুষ যদি কুফুরিতে একমত হয়ে যায়, মানা কাসাফি মুলকি শাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আমার সার্বভৌমত্বে আমার এই রাজত্বে আমার দুনিয়ার ক্ষমতায় সামান্যতম কোনো ঘাটতি হবে না। আর সারা দুনিয়া যদি একেবারে একই অন্তরের মতো হয়ে মমিন মুসলিম হয়ে যায়, পাক্কা সব মুসলিম আল্লাহর অনুগত বান্দা, মা জাদা ফি মুলকি শাই, আল্লাহ পাকের রাজত্বে আল্লাহ পাকের এই হুকুমতে কিছুই বেড়ে যাবে না, কিছুই বাড়বে না। আল্লাহ বলছেন যে এদের শাস্তি কি দেব, আল্লাহর তো ক্ষতি করতে পারল না, ওয়াসাইয়ুহবে তো আমালহুম, আল্লাহ পাক তাদের আমলগুলিকে কর্মগুলিকে বিনষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন, তাদের কোন কর্মকাজ আসবে, যারা কুফরের করে মারা যাবে কোন কর্মকাজ আসবে না, যারা আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করবে বাধা সৃষ্টি। দেখেন এখানে আরেকটি কথা মনে পড়ল, বিনা দাড়িতে কেউ যদি এয়ারপোর্টে নামেন, কোন তার চেক নাই, ওকে পেরেশান করবে না, পরেশান করবে না। একটা দাঁড়িওয়ালা লোক গেলে অনেক সময় অনেক শয়তান অফিসার আছে যারা পরেশান করে, এই তোমার পাসপোর্টে দাঁড়ি নাই, তোমার এখন কেন দাঁড়িয়ে, তোমার পাসপোর্টে ছোট ছিল এখন কেন বড়, কোথা থেকে তুমি দাঁড়িয়ে রেখেছো, কখন থেকে রেখেছো, কেন রেখেছো, এই দাঁড়ি কোথেকে আসলো, কোন সন্ত্রাসীর কাছ থেকে শিখলো নাকি দাঁড়ি, সেটা জানা তাদের উদ্দেশ্য, শয়তানি কথা। দাঁড়িয়ে রাখলে পরেশান করার চেষ্টা করে, আর দাঁড়িয়ে রাখে না অসুবিধা নেই, নামাজ পড়লে টুপি দেখলে পরেশান করার চেষ্টা করে, আর যদি নামাজ না পড়ে তাহলে কোন অসুবিধা নেই, চলে যান। যদি এইরকম চরিত্র কারো থাকে তাহলে কি করলো, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করলো। অনেক লোক আজকাল দাঁড়িয়ে রাখতে চাইছে কিন্তু মন হচ্ছে দুর্বল ইমানের মন, এদেরও দোষ বড় দোষ আছে, এদের ইমান খুব কমজোর, দুর্বল ইমান, দাঁড়িয়ে তো রাখতে চায় কিন্তু মানুষকে ভয় করে। আল্লাহ পাক কোরআনে কারীম বলছেন, আতাখশাউনা নাস, মানুষকে ভয় করো, ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহকে ভয় করা উচিত, আসলে আল্লাহকে ভয় করা উচিত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ক্ষতি করতে পারবে না, আল্লাহর বান্দার ক্ষতি করতে পারবে না, হয়রান করবে শয়তান কিন্তু কিছুই করতে পারবে না। কিন্তু দুর্বল ইমানের মানুষদের, হাজার হাজার দুর্বল ইমানের মুসলিমদেরকে দাঁড়িয়ে রাখতে বাধা সৃষ্টি করছে না, করছে না? টাকনার উপরে সহি কাপড়, হারাম কাপড় পরবে না, টাকনার নিচে কাপড় পরতে বাধা সৃষ্টি করছে না, করছে না? আর এই টাকনার উপরে কাপড় পরলে বলবে যে কেন, ব্যাপারটা কি, টাকনার উপরে কেন কাপড়? কারণ এটা পুরনো যুগ থেকে ইংরেজদের জালেমদের আমল থেকে জানে ভারতে, তারা চিন্তা ইংরেজ বিরোধী আন্দোলন কারা করে, যাদের টাকনার উপরে কাপড় থাকে, এটা হচ্ছে 200-250 বছর আগের পুরাতন তাদের ইতিহাস, তারা ভালো করে জানে যে আমাদের বিরোধী কারা, যাদের টাকনার উপরে কাপড় থাকে, এটা তাদের পরম্পরা, তাদের ছাত্রগুলি শিষ্যগুলি এখন শিখে রেখেছে। সুতরাং টাকনার উপরে কাপড় দেখলে সন্দেহ করবে, সন্দেহ নজরে দেখবে, এ ব্যাপারটা কি, টাকনার উপরে কেন, প্যান্ট পরছে বা টাকনার উপরে? হ্যাঁ, পাঁচজামার ক্ষেত্রে এই জন্য অনেক সময় বালা মুসিবতে বাঁচতে পারবেন, যে প্যান্ট, এই জন্য প্যান্ট চাইতে পাঁচজামা ভালো, পাঞ্জাবি ভালো, পাঞ্জাবি পাঁচজামার সাথে টাকনার উপরে থাকলে অত মার্কা মারা হবেন না, কিন্তু যদি প্যান্ট পরে থাকেন আর কোট পরে থাকেন আর টাকনার উপরে কাপড়, ভালো কথা, নাজায়েজ বলছি না, কিন্তু সন্দেহ নজর, হ্যাঁ প্যান্ট বাবু, আবার দেখে মনে হচ্ছে অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ার, আবার টাকনার উপরে কাপড়, মানে একে বিধর্মী হইতে হবে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, সেজন্য বিধর্মী হইতে হবে, কাবিরা গোনা করতে হবে, টাকনার নিচে কাপড় নিয়ে যেতে হবে। তাহলে এরা আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করলো, দুর্বল ইমানের লোকের মানুষকে ভয় করে, হারি কোথায় অফিসারে গিয়ে আটকে দিতে পারে, এরপরে কোথায় কি করতে পারে, হয়রানি করতে পারে, না ওসব ঝামেলা আমি না, দুর্বল মুসলিম না, এত দুর্বল হইলে হবে না, এতটুকু যদি, এই জন্য আল্লাহ মুজাহিদিন বলেছেন, কে প্রচেষ্টা করে দিন পালন, নিজের উপরে দিন পালন করতে পারেন না, আর মুজাহিদ মানে অন্যের ক্ষেত্রে জিহাদ করতে যাবেন, এই ক্ষেত্রে প্রচেষ্টা করতে হবে যে আমি আমার ব্যক্তি জীবনে কমপক্ষে দিনটাকে ভালো করে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এইসব জালেম যারা কুফরি করবে, যারা আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করবে, যারা রাসূলের বিরোধিতা করবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের আমলগুলিকে আল্লাহ নষ্ট করে দেবেন, যদিও কোন আমল করে থাকে, ভালো কাজ করে থাকে, নষ্ট করে দেবেন, কিছুই তারা পাবে না। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিও না। এই আয়াত সম্পর্কে চিন্তা করেন, তরজমা পড়লেন মানে তফসির তো মোটামুটি হয়ে গেল, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, আর আমল নষ্ট করিও না। আমল নষ্ট কেমন করে হয়, এখন গভীরভাবে চিন্তা করে যে আফালা ইয়াতাদাব্বারুন, কোরআন দিয়ে তাফসির শুরু করেছে, কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। যদি আল্লাহর আনুগত্য না করেন, অথবা আল্লাহর আনুগত্য করলেন কিন্তু রাসূলের তরিকা মোতাবেক না চলেন, ওয়াতিউর রাসূল করলেন না, রাসূলের আনুগত্য করে রাসূলের তরিকা মোতাবেক আমল করলেন, নামাজ পড়লেন, আল্লাহর আনুগত্য তো করলেন, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মতো নামাজ পড়ো, আমি যেমন নামাজ পড়েছি, আমি যেমন সালাত আদায় করেছি, আপনি তা করলেন না। জিকির ইবাদত, সুতরাং জিকির কেমন করতে হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, এই হাকু হাকুর জিকির নয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহর জিকির নয়, এসব জিকির না, এসব জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেননি আর করতেও বলেননি। জি হ্যাঁ, তাহলে যেই ব্যক্তি আল্লাহর কথা মানল, উজকুরুল্লাহ বলেছে, উজকুরুল্লাহ জিকরান কাসির, আকিমুস সালাহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করল না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত বন্দেগী করল না, জীবন যাপন করল না, সেই ব্যক্তি কি করল, আমল নষ্ট করে দিল, সেই ব্যক্তি কি করল, আমল নষ্ট করল। আল্লাহর আনুগত্য না করলে কুফরি হয়, সুতরাং কি হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, কাফেরের আমল নষ্ট হয়ে যায়। আল্লাহকে মানলাম রাসূলুল্লাহ রাসূল হিসেবে মানি এমনিতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক একেবারে জানতে হবে, নামাজ পড়তে হবে, নুরানি বই দেখে নামাজ শিখেছি ওটা চলবে না, নামাজে দিয়ে শুরু করেছি, নিওয়াজাত যায় নামাজের দোয়া দিয়ে শুরু করেছি, ইফতারে তো বেহাজ আলিম ট্রিপল বিদাত তিন বিদাত দিয়ে শুরু করেছি, এই নামাজ চলবে না, না এটা না ওটাও চলবে। যারা এইরকম করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো না, বিদাতি তরিকায় নামাজ পড়লো, সালাম ফেরার পরে জিকির আজকার তাসবিহ না করে মুনাজাত ধরলো, বিদাতি তরিকায় নামাজ পড়লো, নামাজ তো পড়লো কিন্তু বিদাতি তরিকায় নামাজ পড়লো, আমলকে বাতিল করে দিল। ওয়ালা তুবদিলু আমালাকুম, আল্লাহ বলছেন রাসূলের তরিকা বাদ দিয়ে যদি চলো ইবাদত বন্দী করো তাহলে কি করবে, আমলকে নষ্ট করে দেবে। ওয়ালা তুবদিলু আমালাকুম, আমলকে নষ্ট করিও না। এটি হচ্ছে আয়াত, এর সমর্থনে হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যেই আমল আমার তরিকায় নাই, আমল তো করলো নামাজ পড়লো, রোজা রাখলো, তাহাজ্জুদ পড়লো, সালাতুল দোহা পড়লো, আওয়াবিনের নামাজ পড়লো, কিন্তু আওয়াবিন আমি পড়লে ওই সালাতুল দোহাকে আওয়াবিন মনে করি, আর বিদাতি যদি আওয়াবিন পড়ে তো মাগরিবের সময় মাঝখানে পড়ে, বুঝলেন না, তাহলে আওয়াবিন পড়লো কিন্তু বিদাতি আওয়াবিন পড়লো, সুন্নতি আওয়াবিন পড়লো না, আমলকে বাতিল করলো, নষ্ট করলো, লাইসা আলাইহি আমরুনা, আমার তরিকায় সে আমল করলো না, ফাহুয়া রাদ্দুন, সে আমল কি হয়ে যাবে, মারদুদ, প্রত্যাখ্যাত হয়ে যাবে, আল্লাহ পাক রিজেক্ট করে দিবেন, কবুল করবেন না। আল্লাহ বললেন যে ওয়ালা তুবতুলু আমালাকুম, রাসূলের বিরোধিতা করে রাসূলের তরিকা মানলে না, আমল নষ্ট করিও না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ফাহুয়া রাদ্দুন, আমল মারদুদ, প্রত্যাখ্যাত হয়ে যাবে যদি নবীর তরিকা আমল না করো। এই হচ্ছে এই আয়াতের তাফসীর। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছে ইন্নাল লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু, যারা এইরকম কুফরি করে মারা যাবে তাদের পরিণাম কি হবে, বলছেন নিশ্চয় যারা কুফরি করলো, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করলো, সুম্মা মাতু, তারপরে মারা গেল, ঈমান তৌফিক হলো না, তাওহীদ আসার তৌফিক হলো না, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করার তৌফিক হলো না, সুম্মা মাতু, মারা গেল, হুম কুফার, কুফরি অবস্থায়, কুফরি অবস্থায় মারা গেল, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তাদেরকে আল্লাহ পাক কখনো মাফ করবেন না, আল্লাহ পাক তাদেরকে কখনো মাফ করবেন না। স্পষ্ট তাহলে মনে রাখবেন যে ইসলাম ছাড়া আর অন্য কোন রাস্তায় কোন নাজাত নেই, কোন পরিত্রাণ নেই, এমন নয় যে ঢাকা আসব, পূর্ব দিক থেকে আসলে ওই রাস্তায় ঢুকতে হয়, উত্তর দিক থেকে এই রাস্তায় ঢুকতে হয়, দক্ষিণ দিক দিয়ে এই রাস্তায় ঢুকতে হয়, আর পশ্চিম দিক থেকে গেলে এই রাস্তায় ঢুকতে হয়, এছাড়া বহু রাস্তা আছে, রাজপথ ছাড়া আরো বহু পথ আছে। এই দুনিয়ার উদাহরণ দিনের ক্ষেত্রে চলবে না, দিনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন একটি রাস্তা আছে, দুনিয়ার ক্ষেত্রে একটি শহরে ঢুকা যেন অনেকগুলি রাস্তা আছে, আল্লাহ কথা বলেনি, ইসলামে দিনান, ইসলাম ছাড়া কেউ যদি অন্য জীবন বিধান সন্ধান করে যে সেই রাস্তা দিয়ে আমি নাজাত পাবো, জান্নাত নেব, ফালাই ইয়াকুবাল আমিন, কখনো আল্লাহ কবুল করবেন না, ওহ ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে, জাহান্নামে যাবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ এদেরকে মাফ করবে না, যারা কুফরি অবস্থায় আল্লাহর রাস্তায় বাধা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল কুফরি অবস্থায়। ফালা তাহিনু, হে মুসলিমরা, নবী সাল্লাম এবং মুসলিমদেরকে এখানে বহু বচন দিয়ে আল্লাহ সম্বোধন করেছে, ফালা তাহিনু, দুর্বল হয়ে পড়িও না, তাহেনু এটা হচ্ছে নাহির সেগা, এর মাদ্দা ধাতু হচ্ছে ওয়াহান, ওয়াও হানুন, ওয়াহান মানে হচ্ছে দুর্বলতা, কমজোরি। নবী সাল্লামের একটি হাদিস রয়েছে আবু দাউদে, হাদিসটি সহিহ, সে হাদিস রয়েছে যে এমন একটা যুগ আসবে, ইউ শেকু আন্তাদা আলাইকুমুল উমামু কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, ইউ শেকু, সম্ভাবনা রয়েছে এমন একটা যুগ আসবে যে আন্তাদা আলাইকুমুল উমাম, তোমাদের উপর সারা বিশ্বের যত জাতি আছে কাফের জাতি সব ঝাঁপিয়ে পড়বে, কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, যেমন প্লেট রাখা হলে এক প্লেটে কয়েকজন বসে খেলে ঝাঁপিয়ে পড়ে, প্লেটে খাবার রেডি করা হইলে মানুষ কি করে, ঝাঁপিয়ে পড়ে, ওইদিকে আছে একজন, ওইদিকে আছে, ওইদিকে আছে, ওইদিকে আছে, সব ঝাঁপিয়ে পড়ে, ওইরকমই তোমাদেরকে খাবার মনে করবে, প্লেটে খাবার রেডি আছে, তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে কাফের জাতিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমায়েদিন, সেই দিন কি আমাদের সংখ্যা কম থাকবে সেজন্য আমাদেরকে খাবারের মতো মনে করবে আর আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে বিজাতিরা? নবী করিম সাল্লাম জবাবে কি বলেছিলেন, বাল আনতুম কাসীরুন ওয়া কাসীর, বরং তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, অনেক বেশি থাকবে, কিন্তু কি জন্য, তারপরে ওয়ালা কিন্নাকুম গোসাউন কাগোসাই সাইল, তবে তোমাদের অবস্থা হবে বন্যার ফেনার মতো, বন্যাতে ভেসে আসা ময়লা আবর্জনা খড় কুটোর মতো, কাগোসাই সাইল, যেমন সাইল মানে বন্যা, বন্যাতে যেমন ভেসে আসে ফেনা আসে আর ময়লা আবর্জনাগুলি খড়কুটো আসে, ওই রকম অবস্থা হবে। এইদিকে ওইদিকে ধাক্কা খাচ্ছে আর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ফেনা অনেকগুলি জমছে, ময়লা আবর্জনা জমছে, আবার একটা ঢেউ আসলে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তোমাদের অবস্থা ওই রকম হবে। কেন হবে? নবী সাল্লাল্লাহু বললেন যে তোমাদের অন্তরে ওয়ালা ইয়াখযিবান্নাল্লাহ ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ এই এই ওয়াহান শব্দটা দেখাবার জন্য এই হাদিসটা পড়লাম, তোমাদের অন্তরে আল্লাহ পাক ওয়াহান সৃষ্টি করে দেবেন, দুর্বলতা সৃষ্টি করে দেবেন, সাহস হারিয়ে দেওয়া, সাহস হারিয়ে ফেলবেন, কোনো সাহস নেই, কাপুরুষ হয়ে যাবে, তোমাদের অন্তরে আল্লাহ পাক দুর্বলতা সৃষ্টি করে দেবেন। ওয়াহানের অর্থ বা তাফসীর ব্যাখ্যা সাহাবীরা বুঝতে পারলেন না, জিজ্ঞাসা করলেন ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ব্যাখ্যা করলেন হুব্বু দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রেম ভালোবাসা, দুনিয়ার আসক্তি, দুনিয়া ছাড়তে চাই না, শক্ত করে দুনিয়া কামড়িয়ে ধরে আছে, দুনিয়া ছাড়ব না, মরব না, কোন ঝুঁকি নেব না, না কারো গাল খাব না, কাউকে অসন্তুষ্ট করব না, সবকে রাজি রাখবো, হুব্বু দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আর মৌতকে ঘৃণা করা যেন, মরব না, যতদিন পারি বাঁচব, মরতে চাই না, যেখানে মৌতের ঝুঁকি আছে, যেখানে জানের আশঙ্কা আছে সেখানে নেই, আমি সেখানে নেই, যেখানে কেউ অসন্তুষ্ট হবে ওই রকম জায়গায় নেই, যদিও হক কথা না, হক কথা আপনাকে বলছি না যে বাতিল কথা বলেন, অন্যায় কাজ করেন, কারোর জুলুম করেন, আপনি মৌতের ঝুঁকি নেন আর জানকে আপনি বিপদে ফেলেন, এই কথা ইসলাম বলছে না, কিন্তু আপনি হক পথে চলতে গিয়ে যদি মৌতের ঝুঁকি আসে তার মৌতকে ঘৃণা করতে হবে না, হক পথে চলতে গিয়ে যদি দুনিয়া নষ্ট হয় তাতে কোন রকমের দ্বিধা করতে হবে না, এইরকম দুনিয়ার প্রেম ভালোবাসায় মেতে গেলে হবে না, এটা হচ্ছে ওয়াহান। আল্লাহ পাক বলেছেন ফালা তাহিনু, তোমরা দুর্বল হয়ে পড়িও না, সাহস হারিয়ে ফেলিও না, ওয়াতাদু ইলা সালম, মানুষ যখন দুর্বল হয়ে পড়ে, সাহস হারিয়ে ফেলে, তখন সবার সাথে সমঝোতা করতে চায়, তাই না, সমঝোতা করতে চায় না, মিলেমিশে চলি, কাউকে নারাজ করবো না, যে কবরে সেজদা করছে ওকে বলি না ঠিক ঠিক তুমি ঠিক করছো, মিলাদ করেছে না তুমিও ঠিক করছো, অসুবিধা নেই, ওইটাও ঠিক ওটাও ঠিক, হ্যাঁ যে দাঁড়িয়ে ক্যাম করছে ওটাও ঠিক, বৈশে ক্যাম করছে ওটাও ঠিক, হ্যাঁ সব ঠিক সব ঠিক, এই যে সব ঠিকের একটা তরিকা আছে আমাদের দেশে, আছে না, এখানে হাত বাঁধা ঠিক, এখানেও ঠিক, হাত ছাড়াও ঠিক, শুনেছেন না শুনেননি, এই তরিকা, এটা হচ্ছে হিম্মত হারিয়ে দেওয়ার জন্য, সাহস হারার লোক। আল্লাহ বলছেন যে দেখো ফালা তাহিন, দুর্বল হয়ে পড়িও না, ওয়াতাদু ইলা সালম, আর সন্ধির জন্য কাফেরদেরকে আহ্বান করিও না, যেখানে সেখানে সব সময় যদি সন্ধির জন্য আহ্বান করেন এটা দুর্বলতার পরিচয়, তাই না, সবসময় সন্ধি করতে হয় না, এই জন্য ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে যখন দেখবে যে আমি এদেরকে পরাস্ত করতে পারবো বা আমরা পরাস্ত করতে পারবো তখন সন্ধির কথা নেই, ঠিক আছে তোমরা কি চাও চাও, যেটা চাও সেটাই আছে, আমরা সন্ধির জন্য হাত বাড়াবো না, কারণ আমরা দেখছি যে তোমাদেরকে পরাস্ত করতে পারবো, কিন্তু যখন এটাও শরীয়তে বিধান রয়েছে যে প্রয়োজনে সন্ধি করাই হচ্ছে উত্তম, যখন দেখব যে আমরা নিজেরাই দুর্বল, আসলেই দুর্বল, তখন সন্ধির জন্য তারা যদি হাত বাড়ায় আমরা হাত বাড়াবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুদাইবিয়ার সন্ধি এই প্রেক্ষাপটে হয়েছে, তখন মুসলিমরা অনেকটাই দুর্বল ষষ্ঠ হিজরিতে, আর কাফেররা একবারে শক্ত হয়ে গেল, সেখানে যদি গায়ের জোরে এখন যাবই মক্কা ডুববো আর এবছরই আমরা করব, আগামী বছর ওটা মানি না, তোমাদের কথা মানি না যাব, তাহলে সেখানে যুদ্ধ শুরু হইতো আর বড়ই ইসলামের ক্ষয়ক্ষতি হইত, 10 বছরের জন্য চুক্তি হয়ে গেল যাতে বড়ই ফায়দা হইল ইসলামকে, তাই না, কিন্তু মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের সময় কিন্তু বিশাল বললেন যে না এখন সন্ধি যাক, যা হয়েছে এখন তো তোমার মেয়ে হচ্ছে সন্ধি করে নিয়ে তোমরা তোমাদের ধর্ম পালন করতে থাকো, আর কাবা শরীফের চারিদিকে তোমাদের 360 মূর্তি আছে সেটাও থাক, আর আমরা এখন আমরাও স্বাধীনভাবে জামাত করে নামাজ পড়ি, আর তাইফের যুদ্ধে যাবো না, হুনাইনের যুদ্ধেও আর যাবো না, করেছেন এটা করেননি, তার সব সময় সন্ধি করা নয়, আর সব সময় যুদ্ধের অবস্থা তৈরি করব এটাও ইসলাম চাই না, যদি ওয়াইন জানাহুল ইসলামে ফাজনাহলা হাসুরা আনফালে অথবা তোবাতে আয়াত রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইন জানাহুল ইসলামে ফাজনাহলা, তারা যদি ঝুঁকে আসে ইসলামে, মানে এই যে সালম শব্দটি এখানে এসেছে, হ্যাঁ সন্ধির জন্য তারা ঝুঁকে আসে, হাত বাড়িয়েছে, তারা প্রস্তাব পেশ করছে যে আমরা সন্ধি করতে চাই, ফাজনাহলা, তাহলে হে নবী তুমিও সন্ধির জন্য হাত বাড়িয়ে দাও, অসুবিধা নাই, কিন্তু তারা সন্ধি করতে চায় না, আর আপনি গায়ে পড়ে তাদের পেছনে মালিশ করে তেল মালিশ করে সন্ধি করতে চান, কোনদিন সমস্যার সমাধান হবে না, বর্তমান যুগে ফিলিস্তিনি সমস্যা ইহুদিদের সাথে মুসলিমরা শুধু সন্ধি সন্ধি সন্ধি সন্ধি ছাড়ার কিছু নেই, আর ওরা সন্ধি চায় না, এই সমস্যার সমাধান কোনদিন এইভাবে হবে না। এখানে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আল্লাহ রাস্তায় ইহুদিদের বিরুদ্ধে জিহাদ ছাড়ার কোন রাস্তা নেই। যে ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের কাছাকাছি সাতুকাতিলুন আল ইহুদ, ইহুদিদের বিরুদ্ধে তোমাদের জিহাদ হবে। আর ইহুদি যেখানে সেখানে লুকাবার চেষ্টা করবে, পাথরের আড়ে লুকাবে, গাছের আড়ে লুকাবে, তখন গাছ বলবে, পাথর বলবে যে তালি আব্দুল্লাহ ইয়া মুসলিম, হে মুসলিম আসো, আব্দুল্লাহ আসো, হাজা ইহুদি ওয়ারাই ফাকতুলহু, ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, মারো একে। ইল্লাল গারকাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গারকাদ একটা কাঁটাযুক্ত গাছ আছে, এ বলবে না, চুপ থাকবে। এই জন্য গারকাদ গাছ খুব ইহুদিরা লাগাচ্ছে ইসরায়েল, গারকাদ গাছের আড়ে লুকাবে, তারাও প্রস্তুতি নিচ্ছে লুকাবার জন্য। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি হ্যাঁ, তাহলে এখানে আমরা শুধু টেবিলে বসে টেবিলে বসে, এই টেবিল হচ্ছে, এই মিটিং হচ্ছে, এই সন্ধি হচ্ছে, বড়দেরকে ধরা হলো, নানা এই যে জুলম অত্যাচার হচ্ছে, এটা ওরা থামাবে, এই করে কোনদিন কাজ হবে না। যে অবস্থা বর্তমান তাতে কোনদিন সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া আনতুমুল আলাউন, তোমরা তো উপরে, তোমরাই তো প্রবাল। আলার বহু বচন হচ্ছে আলাউন, আলা মানে হচ্ছে উপরে, সাব্বাহিস রাব্বিকাল আলা, যিনি সর্বোচ্চ, তোমরাই উপরে, তোমরাই শ্রেষ্ঠত্ব পাবে। ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই নেতৃত্ব দেবে, উপরে থাকবে, তোমরাই শক্তিশালী থাকবে, বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে যদি মুমিন হও সত্যিকার অর্থে। ইমানে আমাদের গুণ ধরে গেছে, ইমানে আমাদের দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে। ওয়া আনতুমুল আলাউন, আল্লাহ মাকুম, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ভবিষ্যৎবাণী করছেন, আল্লাহ মাক, আল্লাহ তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, কি বলছেন আল্লাহ, আল্লাহ মাক, আল্লাহ তোমাদের সাথে আছেন, ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, তোমাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না। এই পথে আল্লাহর দিনকে মজবুত করতে গিয়ে, উম্মতে মুসলিমার, মুসলিম জাতির সমস্যা সমাধান করতে গিয়ে যা কিছু হবে আর যার সম্মুখীন হবে, আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না, বরং আল্লাহ পাক তোমাদের আমলে কাজকর্মে বরকত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউ ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিঃসন্দেহে পার্থিব যে জীবন, এই জীবন হচ্ছে খেলা এবং তামাশার জগৎ। হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন, যে দুনিয়ায় আছি, খেলাধুলা করেন আর না করেন, খেলাধুলা মানে শুধু ক্রিকেট খেলছেন কি ফুটবল খেলছেন খেলাধুলা করছেন, না, এই দুনিয়াতে যে চলাফেরা করছেন, রুজি রোজগার করছেন, যা কিছু দুনিয়ায় ভোগ করছেন, হালাল হোক আর হারামি হোক, এ হচ্ছে লাইবন খেলা, ওয়াল্লাহ বন তামাশা, এই খেলা আর তামাশার জগৎ শুধু। এই খেলাধুলা করতে করতে হঠাৎ করে মতের পরবানা চলে আসবে। ওয়াইন টু মেনু, সুতরাং তোমরা যদি ইমান নিয়ে আসো, ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করো, ইউতিকুম ওজুরাকুম, তাহলে আল্লাহ তোমাদের পারিশ্রমিক দেবেন, নেকি দেবেন, ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের ধন দৌলত চান না। দুনিয়াতে খেল তামাশা করছো আর অনেক টাকা পয়সা আয় উপার্জন করলে আল্লাহ সবগুলি চেয়ে নিলেন বা বেশ কিছু অংশ চেয়ে নিলেন, না, আল্লাহ তোমাদের ধন সম্পদ চান না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন শতকরা 250%, 100 টাকা 250 টাকা চেয়েছেন, সেটাও তোমাদের মতো, তোমাদের সমাজে যে গরিব দুঃখীরা আছে, অসহায়রা আছে, যাদের প্রয়োজন আছে, তাদের জন্য। আজকে তুমি আমির, আমির হয়ে পয়সাওয়ালা হয়ে ওই গরিবকে যদি না দাও, কালকে যখন তুমি গরিব হয়ে যাবে, অন্যরা দেবে তোমাকে? সুতরাং মানব সমাজের যে আর্থিক সমস্যা রয়েছে, এর সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, সেটা আল্লাহ পাক চান না। তোমাদের ধন দৌলত আল্লাহ চান না। ইয়াসআলকুমুহা, আল্লাহ যদি চেয়েই ফেলতেন যে মুসলিম হবে অর্ধেক টাকা দিয়ে দিতে হবে, কি হইতো অবস্থাটা? আল্লাহ মাফ করে, আমাদের মতো লোকের অবস্থা খারাপ হয়ে যেত, তাই না? সুবহান আল্লাহ, ওমর রাজি আল্লাহ অর্ধেক মাল স্বেচ্ছায়, আল্লাহ চাননি, তবু এনে দিয়ে দিলেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তানু, আল্লাহ পাকে চাননি, তারপরে সমস্ত বাড়িতে যা কিছু ছিল কুড়িয়ে এনে দিয়ে দিলেন, দিলেন না? হ্যাঁ, কিন্তু আজকালকার জামানায় যদি আলেম সমাজের লোকের কাছে চাওয়া হয়, বরং এদের মধ্যে বেশি বখিলি দেখা যায়, কারণ অন্যের খেয়ে খেয়ে অনেক সময় বখিলি তৈরি হয়ে যায়। আল্লাহ মাফ করে, এবং আল্লাহ পাক যেন আলেম সমাজকে কৃপণতা বখিলি থেকে মুক্ত করে। আল্লাহ পাক বলছেন যে ইয়াসআলকুমুহা, আল্লাহ যদি চেয়েই নিতেন তোমাদের কাছে ধন সম্পদ, ফায়ুফেকুম, আর এ চাপ সৃষ্টি করে চাইতেন, এহফা, এহফা মানে চাপ সৃষ্টি করে চাওয়া। এর আর একটা প্রতিশব্দ আছে, যারা ভিক্ষা করতে গিয়ে পীড়াপিড়ি করে চায়, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনা তাআফুফি তাআরিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুন নাসা ইলহাফা, এলহাফ মানে হচ্ছে পীড়াপিড়ি করে চাওয়া, চাপ সৃষ্টি করে চাওয়া, আর এহফা মানে হচ্ছে পীড়াপিড়ি করে চাপ সৃষ্টি করে চাওয়া। ভিক্ষুককে দেখেছেন চাপ সৃষ্টি করে চাইতে, চাইছে চাইছে চাইছে, দিচ্ছেন না, আপনার গায়ে হাত দিয়ে দিচ্ছে, দেবেন না, আর এ হকদার মনে হচ্ছে না, বেইমানেরা এরা এভাবেই খায়, এটা ব্যবসা, শুধু আপনি দিতে চান না হয়তো, সেই ক্ষেত্রে আপনার গায়ে হাত দিয়ে দেবে, আপনার পকেট হাত পকেটে তো কাপড় ধরে নিচ্ছে, যদি ভালো মানুষ দেখে একটু দাঁড়িয়েওয়ালা লোক দেখে তো কাপড় পর্যন্ত ধরে নেয়, দিয়ে দিয়ে যা। সুবহানাল্লাহ। তো এইরকম চাওয়া যারা চায় তাদের পেট ব্যবসা, এরা আসলে গরিব নয়, আসল গরিব হচ্ছে যারা লজ্জায় চায় না অথচ প্রয়োজন আছে, আল্লাপাক তাদেরকে বেশি করে দিতে বলেছেন, এরা লজ্জায় চাইতে পারে না, মান সম্মানের কথা চিন্তা করে। এখানে আল্লাহাক রব্বুল আলমিন বলছেন যে আল্লাহাক যদি তোমাদের কাছে মালধন চাইতেন, ফাই হুকুম, আর চাপ সৃষ্টি করে পীড়াপিড়ি করে চাইতে দিতেই হবে তোমাদেরকে, ফরজ করে দিতেন, তাহলে কি অবস্থা হইত, তাব খালু, তাহলে তোমরা বখিলি করতে লাগতে, ওয়ায়ুখরিজ আজগানাকুম, তখন তোমাদের অন্তরে যে বিদ্বেষ ভাব আছে তা বেরিয়ে পড়তো, আল্লাহ বের করে দিতেন, যে আল্লাহকে ভালোবাসো না, আল্লাহর দিনকে ভালোবাসো না, আল্লাহর দিনের জন্য আল্লাহ 50-50 চেয়েছেন, 100 টাকা 50 টাকা, 1,00,000 টাকার মালিক 50,000 দিতে হবে, 10,00,000 টাকার মালিক সুবহান আল্লাহ 5,00,000 দিয়ে দেবো রে, না না না এত টাকা দিতে পারবো না, ফায়ুফিকুম তাব খালু, যখন বখিল কৃপণ হয়ে যেতে, ওয়ায়ুখরিজ আজগানাকুম, তোমাদের অন্তরে যে বিদ্বেষ ভাব আছে তা প্রকাশ পেয়ে যেত, আল্লাহ বের করে ফেলতেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন শেষ আয়াতে, হা আনতুম হা উলাই, তোমরা তো এই লোকেরাই না, আল্লাহ বলছে হা আনতুম, তোমরা তো এই লোকের, হা উলাই, তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে আহ্বান করা হচ্ছে, তুদাউন লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, যাতে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো, খরচ করো, আল্লাহ রাস্তায় আল্লাহ ব্যয় করতে বলেছেন, আল্লাহ রাস্তায় ব্যয় করা হচ্ছে কয় রকম কেউ বলতে পারেন? হ্যাঁ তাড়াতাড়ি আয়াত শেষ করতে হবে। আল্লাহ রাস্তায় ব্যয় করা হচ্ছে, এক হচ্ছে যাকাত, বললাম তো একটু আগে, এটা হচ্ছে আল্লাহ রাস্তা ব্যয় করা, দ্বিতীয় আল্লাহ ফরজ যেটা ব্যয় করা, আর সন্নত মুস্তাহাব ব্যয় করা তো আলাদা আছে, কিন্তু ফরজ ব্যয় করা হচ্ছে দুই রকম, এক হচ্ছে যাকাত দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে যেই সব লোকদের ওপর খরচ করা, যেসব মানুষের ব্যয় বহন করা আপনার ফরজ, তাদের ক্ষেত্রে খরচ করা, আমি মা রাজাক না হুম ইনফিকুন, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি বা তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে, খরচ করে। জাকাত যেমন দিতে হবে, তেমন আপনার বাবা মা যদি বৃদ্ধ থাকে তাদের টাকা পয়সা চলার মতো নেই, খরচ করা ফরজ, আপনার ছেলে মেয়েদের উপর খরচ করা ফরজ, আপনার স্ত্রীর উপর খরচ করা ফরজ, আপনার নাবালক ভাইরা রয়েছে আর আব্বা চালাতে পারছেন না, তার সামর্থ্য নেই, তাহলে আপনার উপর ফরজ, আপনার তালাক প্রাপ্ত বোন আছে, আপনার খরচ বহন করা ফরজ, আপনার বিধবা বোন আছে, খরচ করা ফরজ, ইত্যাদি এইভাবে, এগুলো হচ্ছে ফরজ ব্যয় বহন। আল্লাহ বলছেন যে তোমরা তো সেই লোকেরা যাদেরকে আহ্বান করা হচ্ছে, লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো মানে যাকাত দেবে, এবং যেই খরচ খরচার দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত হয়েছে সেগুলি খরচ করবে, আর এর অতিরিক্ত মসজিদ বানানো, মাদ্রাসা বানানো অতিরিক্ত, আর সেটা সুন্নত নফল কাজ, তবে আপনার গ্রামে মোটে মসজিদ নেই আর আপনার দান ছাড়া মসজিদ হবে না, সেখানে আপনার ফরজ, যতটা টাকা দিলে একটা মসজিদ তৈরি হয়ে যাবে আর আপনারা নামাজ পড়তে পারবেন, জামাত করবে, এতটা ফরজ, আর তারপরে অতিরিক্ত অন্য কোন গ্রামে অন্য কোন দেশে মসজিদ হবে আর কেউ চাইছে চাঁদা, সেটা আপনার সুন্নত নফল কাজ, দেন ভালো কাজ, আল্লাহ পাক তাতে অনেক নেকি রেখেছেন। তো ফরজ খরচগুলি কমপক্ষে আমাদের জানতে হবে, এবং সেই ক্ষেত্রে যদি বখিল হয় তাহলে জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলছে তোমাদের মধ্যে ফামিনকুম মান ইয়াবখাল, তোমাদের মধ্যে কেউ কেউ আছে কৃপণতা করে, ওমান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখাল আন নাফসি, যেই ব্যক্তি কৃপণতা করে সে নিজের ক্ষেত্রেই কৃপণতা করে, এই কৃপণতা করে অন্যের ক্ষতি করলো না, কার ক্ষতি করলো, নিজের ক্ষতি করলো। আপনি কৃপণতা না করে যদি যাকাত ঠিকভাবে দিতেন, আপনি যদি ফরজ বহন করতেন, বাপমার খরচ চালাইতেন, আপনার বিধবা তালাক প্রাপ্ত বোনের খরচ চালাইতেন, ইয়াতিম ভাগিনা ভাতিজা রয়েছে তাদের খরচ চালাতেন, এটাই আখেরাতের সম্বল হইত, কাল কিয়ামত আপনি এর দ্বারা আপনি নাজাত পেতেন আল্লাহর আজাব জাহান্নাম থেকে আর জান্নাত হাসিল করতে পারতেন, তাহলে নিজেরই ক্ষতি করলেন আপনি। সেই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি কৃপণতা করলো ফাইন নামে আব খাল আনাসে, সে নিজের প্রাণের ক্ষেত্রে নিজের জানের ক্ষেত্রেই কৃপণতা করলো, নিজের জানের উপরই কৃপণতা করলো। ওয়াল্লাহুল গনি, আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ চান না ধন সম্পদ, আল্লাহর কোন প্রয়োজন নেই, আল্লাহ গনি, ও আন্তুমুল ফোকার, আর তোমরা সকলেই অভাব যুক্ত, তোমরা দরিদ্র অভাবী, অন্তমুল ফকারা, ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে, আল্লাহর দিনের কিছু বিধান থেকে, আল্লাহর ফরজ থেকে, ওয়াজিব থেকে, হারাম নাজায়েজ মেনে চলা থেকে যদি ফিরে যাও, যে মানি না বা চলি না, গাফিলতি করো, ইস্তাবদিল কওমান গাইরাকুম, তোমাদের ছাড়া অন্য একটি জাতিকে আল্লাহ নিয়ে আসবেন, এই আয়াতের অংশটুকু ভালো করে বুঝেন, এ দিয়ে শেষ হচ্ছে এই সূরা। তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও, ইসলামের খেদমত না করো, দিনের দাওয়াতের কাজ করলেন না, দিনকে প্রচার প্রচার করলেন না, তাহলে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ অন্য জাতিকে নিয়ে আসবেন বলছেন, তোমাদের দরকার নেই আর, আল্লাহ অন্য জাতিকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারপরে ওই লোকেরা যাদেরকে আল্লাহ নতুন করে নিয়ে আসবে দিনের খেদমতের জন্য, দিনকে শক্তিশালী করার জন্য, দিন পালন করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, প্রচার প্রসারের জন্য, তারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আজকে দেখেন এর পূর্ব আভাস পাচ্ছি, যারা জন্মসূত্রে চোদ্দ পিঁড়ি থেকে মুসলিম তারা সরে গেছে অনেকে, ইসলামের খেদমত করে না, নতুন নতুন নিউ মুসলিম হচ্ছে, পশ্চিমা দেশে ইসলামের হিড়িক পড়ে গেছে, ফিলিপাইনে ইসলামের হিড়িক পড়ে গেছে, এমন এমন জায়গায় ইসলাম গ্রহণ করছে লোকের, আর শক্ত মুসলিম হচ্ছে, তাদের দ্বারা দিনের খেদমত হচ্ছে। জিজ্ঞাসা করা হয় যে এই আয়াতে কোন লোকদের দিকে ইশারা ইঙ্গিত করা হয়েছে, কাকে বোঝানো হয়েছে, তখন নবী সাল্লামের সামনে ছিলেন সালমান ফারসি রাজি আল্লাহ তাআলা, সহিহ বুখারীর হাদিস, সালমান ফারসি রাজি আল্লাহ তাআলা পারস্য দেশের লোক ছিলেন, তার দিকে ইশারা করে বললেন যে লাউ কানা দীন বিশ্বরাইয়া, দীন ইসলাম যদি ধ্রুব তারাতেও থাকে, ধ্রুব তারাতেও থাকে, তাহলে সেখান থেকে লা না লাহু রিজাল মিন হাউলাই, তাহলে এই পারস্য দেশের বা এই সালমান ফারসির এলাকার ওই সব অঞ্চলের কিছু লোক ওই দিনকে সেখান থেকে হাসিল করে নিয়ে আসবে। এই হাদিসের ব্যাখ্যাকে খেয়াল খুশি ব্যাখ্যা করেছে একশ্রেণীর লোকেরা, বলছে যারা গোড়া মজাবের অনুসারী, বলছে এতে থেকে ইমাম আবু হানিফাকে বোঝানো হয়েছে। মাশাআল্লাহ, একজনের সাথে কেন খাস করলেন? আল্লাহ বলছেন কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য জাতি কিনে আসবেন, রাজুলান গায়রাকুম বলেছেন, তোমাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন, আর একজনকে নিয়ে আসবেন, এই কথা আল্লাহ বলেছেন না কওমান বলেছেন? বোঝার চেষ্টা করেন কিভাবে ধোকা দিচ্ছে। আর এই আমাদের ওয়াজ মাহফিলে বলে যে হাদিস আছে সহিহ বুখারীতে যে সালমান ফারসিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমার কওম থেকে এমন ব্যক্তি তৈরি হবে, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মিথ্যা কথা, কিন্তু শুনেন ভালো করে, অনেকে আছেন তার মধ্যে একজন ইমাম আবু হানিফা হইতে পারেন, এইসব অঞ্চল থেকে, এইসব অঞ্চল তখনকার বৃহৎ পারস্য দেশ আজারবাইজান, উজবেকিস্তান, এমনকি মস্কো পর্যন্ত পৌঁছে যাচ্ছে, ক্যাসপিয়ান সাগর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। একটু চিন্তা করে দেখুন, আর এই কথাগুলি শুনে কারণ জরুরি জরুরি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ওই সব এলাকা, ইমাম আবু হানিফাও সেই এলাকা, হ্যাঁ ইমাম মুসলিম নিসাপুরের ওই এলাকার, ইমাম মুসলিম, তাহলে বুখারী মুসলিম এর লেখক সংকলক তারা ওই ওই এলাকার, তারপরে ইমাম আবু দাউদ সিজিস্তানের, পাকিস্তান আফগানিস্তানের এলাকার, ইমাম তিরমিজি আজারবাইজানের, তারপরে ইমাম ইবনে মাজা কোথাকার জানেন, কাজবিনী, কাজবিন আরবিতে কাজবিন বলা হয় ক্যাসপিয়ান কে, ইংরেজিতে ক্যাসপিয়ান সাগর যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যারা মানচিত্র সম্পর্কে খোঁজ রাখেন সেটা হচ্ছে কাজবিন, সেখানকার যেটা রুশ রুশ এলাকার। তো এইভাবে দেখা যাচ্ছে অধিকাংশ আইম্মায়ে মুহাদ্দিসিন ওই এলাকা থেকে পয়দা হয়েছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে দেখো, তোমরা যদি বকরি চরাইতে লেগে যাও, তোমরা যদি এলেম না শিখো, তোমরা যদি আমল না করো, তোমরা দাওয়াতের কাজ না করো, তোমরা যদি ইসলামের খেদমত না করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, এক যুগে ওই এলাকা থেকে মুহাদ্দিস পয়দা করেছেন, এখন ওই এলাকাতে এলেমের চর্চা নেই, সেসব এলাকাতে ভালো কোন আলেম নেই। এখন আল্লাহ পাক রব্বুল আলমিন একটা যুগ এমন আসলো ভারতে বেশ কিছু আলেম তৈরি হলো, শাহুলিরা মহাদ্দেশ দেহলভি থেকে শুরু করে সাহিস মারি শহীদ, এরকম বড় বড় মহাদ্দেশ, এবং আসিদ নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি, বড় বড় মহাদ্দেশ, মিয়ানাজির হোসেন দেহলভি, এরকম বড় বড় দিনের খাদেম, কোরআন সুন্নার খাদেম তৈরি হলো। আবার মিশরে এমন একটা যুগ হলো সেই সময় জালালউদ্দিন সুয়ুতি আর হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই, আর এরকম বড় বড় আইমা মুহাদ্দিসিন তৈরি হলো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক দেশের লোকেরা, এক এলাকার লোকেরা দিনের খেদমত ছেড়ে দেবে, আর এক এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন লোক তৈরি করে দেবেন। বর্তমান যুগে সৌদি আরবে সবচেয়ে বড় ওলামা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, যখন এরা দিনের খেদমত নিয়োজিত হয়েছে আল্লাহ পাক এদেরকে লাগিয়ে দিয়েছেন। কিন্তু ভারত উপমহাদেশ থেকে, পারস্য দেশ থেকে, ওইসব এলাকা থেকে এখন বড় বড় আলেম ধীরে ধীরে উঠে গেছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল, এক জাতি যদি শিথিল হয়ে যায়, গাফিল হয়ে যায়, আরেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের খেদমতের জন্য তৈরি করবে। আইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক দিনের বড় বড় যেন খাদেম তৈরি করেন, আমাদের দিনে বড় খেদমতের তৌফিক যেন দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের দাওয়াত দেওয়ার যেন তৌফিক দান করেন, সত্য দিন তৌহিদ সুন্নাতের প্রচার প্রসার করার আমাদের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন, আল্লাহ পাক আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন, আল্লাহ পাক আমাদেরকে দিনের উপর কায়েম রেখে লা ইলাহা ইল্লাল্লাহ